السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا كفو له وأشهد أن محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي بعده ولا رسول بعد رسالته ولا شريعة بعد شريعته ولا دين بعد دينه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم فقر الدرود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مركز العلوم الإسلامية ঢাকا বাংলাদেশ কর্তৃক আয়োজিত মার্কাজ জামে মসজিদ কমপ্লেক্সের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই মাহফিলে উপস্থিত সর্বস্তরের ওলামায়ে কেরাম আমার সাথী ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন এজন্য সকলেই মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আমি মূলত এ মার্কাজ কেন তৈরি করা হল বর্তমান মুসলিম বিশ্বের কি অবস্থা এবং তার সমাধান কি এ বিষয় নিয়ে কিছু আলোচনা পেশ করতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এমন একটি মুহূর্তে এই মাহফিল করছি যখন পৃথিবীতে এমনও অনেক ওলামায়ে কেরাম পীর সাহেবান আছেন যাদের বক্তব্য হচ্ছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন দরকার নাই। এমনি ভাবে ইসলামকে একদিকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করার জন্য যত কাফের শক্তিগুলো আছে, ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, অস্ট্রেলিয়া, আরো যত দেশ ওদের আছে, ভারত সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবগুলো ঐক্যবদ্ধ হয়ে আজকে মাঠে নেমেছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। একদিকে সেজন্য আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলিম দেশগুলো এক কঠিন অশান্তিতে এবং খুব দুর্যোগভূত সময় অতিক্রম করছে। মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে হুদিরা আগেই দখল করে নিয়েছে, মুসলিমদের বাড়িঘরগুলো তোরা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে, মুসলিম শিশুদেরকে ওরা পাখির মতো গুলি করে হত্যা করছে। ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, ফিলিস্তিন সব জায়গায় একই চিত্র, মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, কোরআনুল করিমকে পায়খানায় ছুড়ে মারা হচ্ছে, মুসলিম যুবকদেরকে গুয়ান্তানামো বে নামক কারাগারে নিয়ে উলঙ্গ করে তাদেরকে পিরামিড তৈরি করেছে। যখন তারা কষ্ট সহ্য করতে না পেরে পানি পানি বলে চিৎকার মেরেছে, তখন ওই ইহুদি খ্রিস্টানেরা মুসলিমদের মুখে পেশাব করে দিয়েছে। আপনারা পত্রিকায় পড়েছেন মা বোনদেরকে যখন সেই কারাগারে ধর্ষণ করা হচ্ছিল, প্রতি রাতে এক একটা মেয়েকে ২০ ২৫টা হায়েনা ধর্ষণ করছিল, সহ্য করতে না পেরে আত্মহত্যা করার ব্যবস্থাও নেই, শেষ পর্যন্ত দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে। এই দৃশ্য আমাদের সামনে এসেছে। ওই জেলখানার থেকে ফাতেমা নামক একজন মহিলা নিজের রক্ত দিয়ে ওরনায় চিঠি লিখেছে, তোমরা এই জেলখানায় হামলা করে আমাদের সহ এই জেলখানা ধ্বংস করে দাও, আমরা আর সহ্য করতে পারছি না। এরকম অবস্থা আমাদের সামনে চলছে। আর একদিকে আমাদের সমাজে একদল মুসলিম নামধারী লোকেরা স্পষ্টভাবে কোরআনের বিধানকে পরিবর্তন করার চক্রান্ত করছে এবং আগেও করেছে, অথচ এই মুসলিম জাতির এই অবস্থা ছিল না। এখন যদি কেউ পৃথিবীতে কেউ সুনাম অর্জন করতে চায়, নিজেকে কুফফারদের কাছে যদি সুন্দর ভালো মানুষ হিসেবে প্রমাণ করতে চায়, তার জন্য সহজ কাজ হল আল্লাহকে গালি দেয়া, রসুলকে গালি দেয়া, আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে উপন্যাস লেখা, এরকম ভাবে আল্লাহর কোরআনকে উপহাস করা, ব্যঙ্গ করা, এইসব লিখে যদি কোন রকম একটা উপন্যাস লিখতে পারে গোটা দুনিয়া তার পক্ষে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? অথচ আপনারা ইতিহাস পড়েন, হাজ্জাজ ইবনে ইউসুফ, যাকে ইতিহাসে জালিম বাদশাহ রূপে আখ্যায়িত করা হয়, তার সময়ে রোম সম্রাট তৎকালীন সুপার পাওয়ার, তার দরবারে বসে একজন মুসলমানের গায়ে একটা কাফের থাপ্পড় মেরে উপহাস করেছিল। ওই মুসলিম রোমের দরবারে বসে বলেছিল, মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আজকে মুসলিম হওয়ার অপরাধে রোমের দরবারে বসে আমার গালে কাফের থাপ্পড় মেরে উল্লাস করছে, আর তুমি মুসলিমদের খলিফা হয়ে আরামে বসে আছো, কামতের দিবসে আল্লাহর দরবারে কি জবাব দিবে সেজন্য প্রস্তুতি গ্রহণ করো। ওই মজলিসে হাজ্জাজ ইবনে ইউসুফের মুসলিমদের গোয়েন্দা ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফের কানে এই কথা পৌঁছানো হল, হাজ্জাজ ইবনে ইউসুফের ঘুম হারাম হয়ে গেল, খানা পিনা বন্ধ হয়ে গেল, যুদ্ধের সমস্ত কমান্ডারদেরকে ডেকে বলল, যত অর্থের প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, সৈন্যের প্রয়োজন সব তোমাদেরকে দেওয়া হল, রোমের দরবার থেকে ওই মুসলিমকে এবং তার গালে যে থাপ্পড় মেরেছে তাকে উদ্ধার করে আমার সামনে হাজির করতে হবে। অনেক চেষ্টা করে হাজির করা হল। হাজ্জাজ ইবনে ইউসুফ ওই মুসলিম ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, রোমের দরবারে বসে তোমার গালে যে কাফের থাপ্পড় মেরেছিল ওই কাফের তোমার সামনে উপস্থিত, তুমি প্রতিশোধ নিয়ে নাও। মুসলিম আমিরুল মুমিনিনের খলিফাতুল মুসলিম আদেশ পালন করতে গিয়ে থাপ্পড় মেরে প্রতিশোধ নিলেন। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, ও কাফের আল্লাহর দুশমন, আমি তোকে হত্যা করব না, বরং তোকে রোমের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করছি। রোমের দরবারে গিয়ে এই বার্তা পৌঁছে দিবি, মুসলমানের গালে থাপ্পড় মেরে উল্লাস করলে মুসলিম জাতিরা বরদাস্ত করে না, তারা প্রতিশোধ নিয়ে ছাড়ে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। স্লোগান দিলে ভালো করে দিবেন, যেন শয়তান এই নদী পার হয়ে অনেক দূরে চলে যায়, এরকম মরা স্লোগান দেওয়ার দরকার নাই। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো আদালতে জ্বালো, আল কোরআনের আলো তারপরে ঘরে ঘরে জ্বালো। খালি ঘরে জ্বালাইবেন, আমি আজকে যুবায় বলেছিলাম, আল কোরআনের আলো আপনি ঘরে জ্বালাইবেন, চোরের হাত কাটেন আপনার আলো নেবেই দিবে, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। যাই হোক, আর স্লোগান বেশি দেওয়া দরকার নাই, মৌলিক কিছু আলোচনা আছে, এগুলো ভূমিকা দিচ্ছি। আজকে আমাদের মনে রাখতে হবে, ইহুদি আল্লাহর নবীর যুগেও ছিল, খ্রিস্টান আল্লাহর নবীর যুগেও ছিল, বরং বর্তমানে মুসলিমদের তুলনায় কাফেরদের যে অবস্থান, সেই সময় মুসলিমদের চেয়ে কাফেরদের সংখ্যা আরো বেশি ছিল, ঠিক কিনা? কিন্তু তখন মুসলমানরা কাফেরদের ভয় করত না, মুসলিমদের ভয় ওরা থরথর করে কাঁপত। ওমর আব্দুল খাত্তাবের যুগে ইহুদিদেরকে যখন খায়বরের থেকে বহিষ্কারের নির্দেশ করা হল, ইহুদিরা এসে ওমর ইবনে খাত্তাবের দরবারে হাত জোর করে ফরিয়াদ করছে, আমিরুল মুমিনিন আপনি কেন আমাদেরকে খায়বর থেকে বহিষ্কার করছেন, অথচ আপনাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো আমাদেরকে এখানে থাকার জন্য পারমিশন দিয়েছেন। ওমর আব্দুল খাত্তাবের দরবারে কাল পর্যন্ত যে ইহুদি ভিক্ষা করছে একটু আশ্রয়ের জন্য, ওমর আব্দুল খাত্তাব বলেন, আরে ইহুদি, ওই দিন আল্লাহর রসুল তোদেরকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছিলেন, আমি ওমরের কানে যেন এখনো সে আওয়াজটা বেজে উঠছে। সেদিন তিনি বলেছিলেন, তোমাদেরকে এই খয়বরে ততদিন পর্যন্ত আমি থাকার জন্য পারমিশন দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ তাআলা মঞ্জুর করেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে, এবং তোকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন, তোকে নিয়ে তোর উট এত দূর যেতে হবে, চলতে চলতে তোর উট ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে তার মুখ দিয়ে ফেনাবের হয়ে যাবে। আল্লাহর দুশ্মন আজকে সেই দিন এসেছে, তোদেরকে আজকে সেই দূরেই যেতে হবে। যে ইহুদি কাল পর্যন্ত গোটা দুনিয়ার থেকে অপসারিত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছিল, সেই ইহুদিরা আজকে মুসলিমদের জায়গা দখল করে মাত্র 70 লাখ ইহুদি 150 কোটি মুসলিমদেরকে আজকে ভয়ে থর থর করে কাঁপাচ্ছে। কারণটা কি? আমাদেরকে মূল কারণ খুঁজে বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মমিন হতে পারো, আসল গণ্ডগোল এইখানে, যদি তোমরা মমিন হতে পারো। বলে আমরা তো সকলেই মমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলছেন, ওয়ামিনা আন-নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমরা কামিল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, না না খবরদার ওই লোকগুলো মুমিন না, ওরা মুনাফিক। ওরা কি মূলত এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা শুরু করেছে কোরআনুল কারীমে সূরা ফাতিহার পরে সূরা বাকারা এর প্রথম পাঁচটা আয়াত হচ্ছে মুত্তাকিন মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে, পাঁচটা আয়াত। এরপরে দুইটা আয়াত হল কাফেরদের নিয়ে। এরপরে আট নম্বর আয়াতের থেকে তেরোটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন মুনাফিকদেরকে নিয়ে। বোঝা গেল মুনাফিক কাফেরদের চেয়ে ভয়াবহ কম না বেশি? কোরআনুল কারিমে কাফেরদের নামে একটা সূরা আছে সূরা আল কাফিরুন, আর মুনাফিকদের নামে একটা সূরা আছে সূরায়ে কাফিরুন, দুই লাইনের সূরা, আর সূরায়ে মুনাফিকুন দেড় পৃষ্ঠার সূরা, ঠিক কিনা? বুঝতে হবে। আজকে পৃথিবীতে অনেকে মুসলিম দাবি করে, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, জুমার নামাজ পড়ে অসুবিধা কি? আমাদের মনে রাখতে হবে শুধু আল্লাহ তাআলা আছেন, তিনি আসমান সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা। এই বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না, বরং এর চেয়ে অনেক ভালো বিশ্বাস আল্লাহর নবীর যুগে মক্কার কুফাররাও করত, ঠিক কিনা? আমার বই আছে, গেটে পাবেন, কিন্তু আমি এগুলো বিস্তারিত লিখেছি, কারণ ওয়াজ মাহফিলে সবগুলো বিস্তারিত বলা যায় না, বইগুলো ধরে। এই বইয়ের মধ্যে আমি প্রথমে আল্লাহর পরিচয় বিভিন্নভাবে আলোচনা করেছি, এরপরে আমি এই কথা প্রমাণ করেছি আল্লাহ আছেন এই বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না, কারণ এই বিশ্বাসগুলো মক্কার কুফাররাও করত। কোরআনে স্পষ্ট আয়াত আছে আল্লাহ তাআলা বলছেন, যেমন কোরআনে অনেকগুলো আয়াত এখানে এনেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, ওদেরকে জিজ্ঞেস করেন ওরা কারা, মক্কার কুফফার আবু জাহেল আবুল হাব, আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা, এই কথা আপনি যেমন বিশ্বাস করে আমি যেমন বিশ্বাস করি, এরকম মক্কার কুফাররা বিশ্বাস করত, ঠিক কিনা? বলে এমনি ভাবে, এটা সূরায়ে যুখরুফের ৮৭ নম্বর আয়াত। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, তাহলে তারা বলবে, অবশ্যই বলবে, আল্লাহ বলছেন অবশ্যই বলবে যে এই আসমান জমিন সৃষ্টি করেছেন এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেরকম বিশ্বাস করি আসমানের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে, আল্লাহ বলছেন এই বিশ্বাসগুলো মক্কার কুফাররাও করত, তাহলে এইগুলো বিশ্বাস করলে যদি মুসলিম হওয়া যায় তাহলে মক্কার কুফাররাও দোষটা করল কি? এবার আরো সামনে চলুন, আল্লাহ তাআলা সূরায় আনকাবুতের ৬৩ নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফা আহয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন, হিন্দু বৌদ্ধদেরকেও জিজ্ঞেস করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফা আহয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে? বৃষ্টি দেওয়ার মালিক আপনি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে, বরং আমাদের দেশে অনেকে বিশ্বাস করেও না, এরপর মুসলমান, আর মক্কার কুফাররা পরিষ্কার বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিককে, ফসল দেওয়ার মালিককে। তাহলে এখন যদি এইসব বিশ্বাস না করে মুসলিম হওয়া যায় তাহলে মক্কার কুফাররা এগুলো বিশ্বাস করা সত্ত্বেও কোনো কাফের, ওরা দোষটা করলো কি? এমনি ভাবে আরো দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন। এই জন্য আজকে আকিদা ক্লিয়ার করবেন, আকিদা ক্লিয়ার না করে নামাজ রোজা, আমাদের দেশে মানুষ অনেকে জিকির করে খুব বেশি এবাদত করে, আমরা বলি একটা লোক বিয়েই করে নাই, রাস্তায় একটা মেয়ে লোক পাইল, জোর করে মেয়ে লোকটাকে ধরে আনলো, ধরে এনে তারপরে তাকে গোসল করাইয়া হাত মোজা পরাইল, পা মোজা পরাইল, বোরকা পরাইল, এরপরে মাথায় পট্টি লাগাইল, তাহাজ্জুদ পড়ায়, কোরআন পড়ায়, নামাজ রোজা সব করায়, কিন্তু বিয়ে করে নাই, কিন্তু কি করে নাই, বিয়ে করে নাই। কিন্তু এখন বিয়া না করে সে ওই মহিলাকে হাত মোজা পরায়, পা মোজা পরায়, কঠিন শরিয়া পালন করে চলায়। এই শরিয়া পালন করার কোন অর্থ আছে? আগে কি করতে হবে? আগে বিয়ে করতে হবে। ঠিক তেমনি ভাবে আগে মুসলিম হতে হবে, এরপরে তাহাজ্জুদ করো, জিকির করো, আমার কোন আপত্তি নাই। কিন্তু দেখা যায় আমার দেশের মুসলিমরা, আমি প্রমাণ করবো সেজন্য আজকে কিতাব নিয়ে বসেছি, এইগুলো বিভিন্ন পীরদের লেখা বই, বিভিন্ন আলেমদের, বড় বড় আলেমদের লেখা বই, প্রত্যেকটা বইয়ের মধ্যে শিরিক আছে, শিরিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে এরপরে বলে আমল করো। এই জন্য আমি বইয়ের শুরুতে কতগুলো আয়াত নিয়ে আসছি, শিরিক যুক্ত আমল আল্লাহ তাআলা বরদাস্ত করেন না, কোরআনে পরিষ্কার বলেছেন, এই ভূমিকায় লিখেছে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। যে আল্লাহর সঙ্গে শিরিক করল আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। সারা জীবনও যদি জিকির করে শিরিক করা অবস্থায় জিকিরে কোনো কাজ হবে? তার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা নবীদেরকে পর্যন্ত বলেছেন সূরায়ে আনআমের 88 নম্বর আয়াত, অনেকগুলো নবীর নাম উল্লেখ করে এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু, এই নবীর দল, আল্লাহ কি বড় বড় নবীদের নাম নিয়েছেন, মুসা, ঈসা, ইব্রাহিম, ইউনুস, ইসমাইল, এই সমস্ত নবীদের নাম নিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু, এই নবীর দলেরা যদি শিরিক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা যত আমল করেছে, দাওয়াত দিয়েছে, ইবাদত করেছে, হিজরত করেছে, জেহাদ করেছে, নির্যাতন সহ্য করেছে, তাদের এই সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত তারা যদি আল্লাহর সঙ্গে কোন ক্ষেত্রে শরিক করত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমাদের নবীকে আল্লাহ তাআলা ছাড়েন নাই, আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সূরায়ে জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাইহাবাতান্না আমালুকা, তাহলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যেত, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনিও ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের নবীজিকেও বলা হচ্ছে আপনি শিরিক করলে আপনাকেও ছাড়া হতো না। এরপরে আমভাবে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জানাচ্ছেন সূরায়ে নিসার 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে, শিরিকের গুনাহ নিয়ে যদি মারা যায়, শিরিকরত অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে তাকে জান্নাত দিবেন না। ওর নিচে যত গুনাহ আছে, শিরিকের নিচে যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য ইচ্ছে করবেন তাকে ক্ষমা করে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য শিরিক মনে রাখতে হবে। আমি বলছিলাম মক্কার কুফফাররা আল্লাহ মানত, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহর কি কি বিষয়গুলো মানত, আরো অনেক বিষয় আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, ইহুদি, খ্রিস্টান, এমনকি শয়তানকেও জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়া সাখারাস শামসা ওয়াল কামার, এবং কে তোমাদের জন্য নিয়ন্ত্রণ করেন চন্দ্র এবং সূর্যকে, লাইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব কিছু করেন কে? এত সুন্দর করে ওরা বিশ্বাস করে, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। এবারে আসুন, ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করেনি। আল্লাহ তারা বলছেন সুরায়ে, আল্লাহ তারা বলছেন ইহুদি খ্রিস্টানরাও যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তারা বলছেন وقالت اليهود والنصارى نحن ابناء الله واحباؤه سوره মায়দার 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে যে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতি পুতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সাক্ষী দিয়ে আল্লাহর নাতি পুতি দাবি করে। আচ্ছা বলুন তো, যদি কোন ব্যক্তি নিজেকে আল্লাহর নাতি পুতি দাবি করে, সে আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ যদি বিশ্বাস না করে, তাহলে আল্লাহর নাতি পুতি দাবি করে না কি কেউ? বরং খুব মজবুতভাবে বিশ্বাস করে। বিশ্বাস তো করে, করেই নিজেদেরকে আল্লাহর সন্তান এবং নাতি পুতি দাবি করে। এমনি ভাবে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে। শয়তান জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে প্রার্থনা করেছিল কার কাছে? রব্বি ওয়া আমার রব ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দান করো। আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। বোঝা গেল বিপদে পড়ে শয়তান কোন খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, মাজার বাবার কাছে প্রার্থনা করেছেন না আল্লাহর কাছে প্রার্থনা করেছেন? যেই মুসলমানেরা বিপদে পড়ে মাজারে দৌড়ায়, পীরের দরবারে দৌড়ায়, পীর সমস্ত মুসিবত দূর করে দিবে, এই সমস্ত মুসলিম নামধারী মুশরিকদের চেয়ে শয়তানের ইমান মজবুত কিনা? তাহলে বুঝতে হবে আগে আমাদের মুসলিম হতে হবে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হতে হবে, বুঝে শুনে ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করেছেন সেই সমাজের লোকেরা আল্লাহ বিশ্বাস করত, খানায় কাবা আগেও ছিল, মক্কার লোকেরা হজ করত, তওয়াফ করত, মুজদালিফায় যেত, আরাফার ময়দানে যেত। এরকম ভাবে আমাদের নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। মানে কি? আল্লাহর গোলাম। যদি মক্কার লোকের আল্লাহকে বিশ্বাসী না করত, আল্লাহর নবীজির আব্বার নাম আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম হলো কি করে? বুঝতে হবে বিষয়গুলোকে। তাহলে পার্থক্য কোথায়? বলবেন যে ওরা মূর্তি পূজা করতো, আমরা মূর্তি পূজা করি না। বরং আমি বলবো তোমরা যে উদ্দেশ্যে মূর্তি পূজা করো তার চেয়ে ওরা ভালো উদ্দেশ্যে মূর্তি পূজা করত। তুমি আজকে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছো, স্কুলের মোড়ে মূর্তি তৈরি করছো, কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি তৈরি করছো, এরপরে নিজেরা তো মূর্তি তৈরি করলা, পূজা করলা, স্কুলের মাসুম নাবালক বাচ্চাদের পর্যন্ত ওই বিশেষ দিনে নগ্ন পায়ে হাঁটিয়ে নিয়ে যাও, এরপরে মূর্তির সামনে দাঁড় করিয়ে এক মিনিট নীরবতা পালন করাও, তারপরে নীরবে দাঁড়িয়ে থাকে, ফুলের মালা চড়ায়, ও আমার জাতি, এই আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে থাকলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে যারা মূর্তির সামনে নীরবে দাঁড়িয়ে থাকে সেটা কি মূর্তির ইবাদত নয়? এটা ভালো করে বুঝতে হবে। আজকে বুঝে না যে জাতি মূর্তি পূজা করে। পার্থক্য কোন জায়গায়? মক্কার লোকেরাও মূর্তি পূজা করতো, এরাও মূর্তি পূজা করে। ব্যাসকম হচ্ছে এই, মক্কার লোকেরা মূর্তি পূজা করত, বড় বড় আল্লাহওয়ালাদের মূর্তি তৈরি করে, কারণ তারা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে সেই মাধ্যম রূপে। আর আমার জাতি মূর্তি পূজা করে, মূর্তি কি সবকিছু মনে করে? আর কিছু হতে মাজারওয়ালা পূজা করে? জওহরলাল নেহরু একবার গিয়েছিল আজমিরে, যে এখানে কি হচ্ছে, মুসলমানরা কি করে দলে দলে যায়, ব্যাপারটা কি? তিনি ওইখানে যাওয়ার পরে দেখলেন মুসলমানরা আজমিরে মাজারে সেজদা করছে, মাজারে চুমো খাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। উনি ওনার সঙ্গীদেরকে বললেন বাত মেরি সমুঝ মে আ গেই, আমার বুঝে এসেছে হিন্দু আর মুসলিম মে কোই ফরক নেহি হ্যায়, হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই, হিন্দুরাও ওদের আল্লাহওয়ালা ওদের ধর্মের যারা গুরু ছিল তাদের পূজা করে, মুসলমানরাও পূজা করে, পার্থক্য শুধু এতটুকু মুসলমানরা ওদের বুজুর্গদেরকে কবরের মধ্যে রাইখা পূজা করে আর হিন্দুরা উপরে মূর্তি বানাইয়ে পূজা করে। উপর আর নিচ কা ফরক হয়? আর কি ফরক নেই হয়, খালি উপরে আর নিচের পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মক্কার লোকেরা যে মূর্তি পূজা করত কেন করত ভালো করে বুঝেন। কোরআন বলছে মা নাবুদুহুম আমরা এই মূর্তি এবং দেবদেবীর পূজা করি, এজন্য এই মূর্তিগুলো আমাদেরকে সুপারিশ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, কারণ এগুলো আল্লাহওয়ালাদের মূর্তি, এগুলো যেমন তেমন মূর্তি না। হোবাল, লাত, ওজ্জা, মানাত, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, এইগুলো ছিল ওই যুগের বড় বড় আল্লাহওয়ালা নবী রসুলদের মূর্তি। এই মূর্তিগুলো তারা বানিয়ে রেখেছিল, এরা আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবে, সুপারিশ করবে, ও আমার জাতি যদি আল্লাহর মধ্যে ভায়া মাধ্যম বানাবার কারণে, মূর্তিকে ভায়া স্বরূপ পূজা করার কারণে মক্কার লোকেরা আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও আল্লাহকে আসমানের মালিক, জমিনের মালিক, বৃষ্টির মালিক, ফসলের মালিক সব কিছু মানা সত্ত্বেও যদি মক্কার কুফররা মুশরিক হয়ে থাকে, তার বর্তমানেও যারা আল্লাহকে পাওয়ার জন্য ভায়া মাধ্যম হিসাবে মাদারওয়ালাকে, পীরওয়ালাকে, খেতা বাবাকে, গাদা বাবাকে, একজে বাবাকে মাধ্যম রূপে বানিয়েছে, তারা আর মক্কার কুফররা সমান মুশরিক কিনা? ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে, আমি বই খুলে খুলে দেখাবো ইনশাআল্লাহ, লেখছে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চায় না, আল্লাহ মাফ করতে পীর তখন অনুনয় বিনয় করে, এই বেদে বারবদের করো, ছাত্র থাকে তোমার করে বেদে বারবদের করো। এই বই আমাদের দেশে যে নাম করা ভণ্ডপীর তাদের বই না, আমি এটা বারবার বলি, এই দেশের সবচেয়ে ভালো পীর বলা হয় তাদেরকে, হকানি পীর বলা হয় তাদেরকে, তাদের বইগুলো পড়লে আপনি আজকে উঠবেন। এই বই চরমনাই দরবারের বই, বেদে মারিফাত, এই বইয়ের 34 নম্বর পৃষ্ঠা লিখেছেন, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। কি বলছে? বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করিয়া নেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে বলা হলো অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চায় না, পীর তখন অনুনয় বিনয় করে বললে আল্লাহ মাফ করেন। আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন কি বলছে? কোরআনুল করিমের সূরা জুমারের 53 নম্বরে আল্লাহ কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই বান্দারা যারা আসরাফু ইসরাফ করেছ, সীমা লঙ্ঘন করেছ, গুনাহ করতে করতে সীমানা ছাড়িয়ে গেছ, অসংখ্য গুনাহ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর রহমতে নৈরাশ হবে না, আল্লাহর দরবার থেকে নৈরাশ হওয়া জায়েজ না হারাম। নৈরাশ হওয়া কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা খবর দার আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না, ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, যত গুনাহ করেছো, যত পাপ করেছো, নৈরাশ হবি না, খালেদ দিয়ে তওবা করবি, আমি আল্লাহ তোর গুনাহ যত বেশি তার চেয়ে বেশি রহমত নিয়ে তোর সাথে সাক্ষাৎ করব, ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যত গুনাহ করো অসুবিধা নাই। একটা হাদিসে বলছে আল্লাহ তাআলা, হাদিসে কুদসি, হে বনি আদম, তুমি যদি সাত জমিন বরাবর জমিন যে পরিমাণ পুরো, এই পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও আর তওবা করো, আমি তোমাকে ওর চেয়ে বেশি পরিমাণ রহমত এবং মাগফিরাত নিয়ে তোর সাথে সাক্ষাৎ করবো, তুমি ক্ষমা করে দিও। হাদিসে স্পষ্ট বলা আছে, আল্লাহ তাআলা আরশের উপরে লিখে রেখেছেন, ইন্না রহমাতি সাবাকাত গাযাবি, আমার রহমত, আমার দয়া, আমার করুণা, আমার ক্ষমা, আমার রাগ, আমার গুসা, আমার গজবের উপরে বিজয় লাভ করেছে। তার মানে আমার গজব, আমার রাগ, আমার গুসার চেয়ে আমার রহমত অনেক বড় শক্তিশালী। আল্লাহ বলেন খালি বান্দা মাফ চাবি, আমি মাফ করব। আল্লাহ বলছেন দোয়া কর, দোয়া কবুল করব। এখানে কি বলা হলো? বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চায় না। এজন্য মনে রাখতে হবে, আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, তাহলে মক্কার কুফর আল্লাহ বিশ্বাস করত, আমরাও আল্লাহ বিশ্বাস করি, এই বিশ্বাস করলে কি মুসলিম হওয়া যাবে? পার্থক্য কোন জায়গায়? আসুন সে পার্থক্য স্পষ্ট করি। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত পেশ করলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন, হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি তা প্রকাশ্যে বলুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। কে কি বলল, কে বিরুদ্ধে গেল, কে পক্ষে গেল, কে ক্ষতি করবে, এই সব পরোয়া না করে আপনি আদিষ্ট হয়েছেন যা তা প্রকাশ্যে ঘোষণা করুন, এলান করে বয়ান করুন। এবং সেটা শুরু করবেন কোত্থেকে, কোন আরাকাতে বলছে, পাঞ্জির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দের দিয়ে শুরু করুন, আপন জনদেরকে দিয়ে শুরু করুন। কাজে আপনারা আজকে গিয়ে আপন জনদেরকে দাওয়াত দিবেন। আল্লাহর নবী আল্লাহর এই আদেশ পাওয়ার পরে আরবে নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোন কথা বলতে হলে লোকদেরকে জড়ো করতে হলে, সাবধান করতে হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঠত এবং জোরে ডাক দিত, ইয়া সাবাহা। এই ডাক দিলে সবাই হাজির হতো, কারণ আরবরা সকালবেলা যুদ্ধের সম্মুখীন হতো, যুদ্ধ করত। কেউ যদি কারো উপরে হামলা করার ইচ্ছে করত, রাতের বেলায় অবস্থান নিত, সকালবেলা হামলা করত। এই জন্য সকালের ঘোষণা বড় মারাত্মক ঘোষণা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে আরোহণ করলেন এবং জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। আল্লাহর নবীর আওয়াজ মক্কার ঘরে ঘরে পৌঁছে গেল, সব নেতারা হাজির হয়ে গেল। সিরাতের কিতাবগুলো পড়ে দেখবেন, আর রাহিকুল মাকতুমে বিস্তারিত এনেছে, লিখেছে যে যে ব্যক্তি নিজে হাজির হতে পারে নাই যে নেতা, সে তার পক্ষ থেকে পয়সা দিয়ে আরেকজনকে পাঠিয়েছে, যাও দেখো আওয়াজটা মোহাম্মদের, মোহাম্মদ কি জন্য ডেকেছে, কি বলে শুনে আসো। সব নেতারা হাজির হয়ে গেল, আবু লাহাব, আবু জাহেল, ওতবা শাইবা, আবু সুফিয়ান, মক্কার সব নেতারা হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা বলার আগে নিজের অবস্থানটা যাচাই করে নিলেন, বললেন, ও আমার মক্কার নেতারা, আজকে যদি আমি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী উৎপেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কা তছনছ করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার সব নেতারা এক বাক্যে বলে উঠল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, আপনার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা আমাদের নেই। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই যে, শুনো আমি তোমাদেরকে বলছি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা মানতে পারো, একটা কথা বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরবের মালিক হয়ে যাবে, গোটা আরবের নেতা হয়ে যাবে, ওয়াতাদিনুনা কুমুল আজম, আরব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে, আউতুয়াদ্দিল জিজিয়া, আর যারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকতে বাধ্য হবে। একটা কালেমা যদি মানতে পারো, একটা কালেমা যদি বিশ্বাস করতে পারো, কয়টা কালিমা? মক্কার নেতারা এখন খুশি, একটা কালিমা যদি বিশ্বাস করা যায়, একটা বাক্য মেনে নেওয়া যায়, গোটা আরবের নেতৃত্ব, গোটা বিশ্বের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, মানুষেরা আমাদেরকে কর দিয়ে থাকবে, বলো তাড়াতাড়ি, আর সহ্য হচ্ছে না সেই কথাটা, বলো কি কথা? অধীর আগ্রহে তারা শোনার জন্য ঘাড় লম্বা করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই একটা কথা বললেন, সঙ্গে সঙ্গে দৃশ্য পাল্টে গেল, যেই আবু জাহেল আবু লাহাবরা এক মুহূর্ত পর্যন্ত পূর্বে আল্লাহর নবীর পক্ষে ছিল সব বিপক্ষে চলে গেল, এতক্ষণ পর্যন্ত যা বলবে তা শুনব, এখন কিছুই শুনবো না, সেই একটা কথা কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছিলেন সেইটাও ওই যুগের কুফফারদের সঙ্গে আর মুসলিমদের মধ্যে পার্থক্য ছিল, বর্তমানেও সেই কথা ঘোষণা করলে বর্তমান যুগের নামধারী মুসলিম নামক মুসলিমদের মধ্যে এবং আমাদের মধ্যে সেই পার্থক্যই হবে। সেই ঘোষণা কি, ভালো করে শুনুন। আল্লাহ নবী সাল্লাম সেদিন আর কোন ঘোষণা করেন নাই, একটা ঘোষণাই করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তাবুদুন আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউন মা তাবুদুন মিন দুনিল্লাহ। ও মক্কার নেতারা, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহর নবী সেদিন সম্বোধন করে বলেছেন, কিয়ামত পর্যন্ত আজকের এই মেট্রো হাউজিং এর ভিতরে যারা বসে আছো ঢাকার এক প্রান্তরে বছিলাতে, আজকে যারা বসে আছো তোমাদেরকেও ডাক দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষের কানে এই আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য নবী ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা তোমরা সেই একটা কথা বলো, সেই কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ দুইটা অংশ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা সায়ের আল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি আমাদের এজন্য জড়ো করেছ। আল্লাহর নবীকে দুহাত উঁচু করে মারতে উদ্যত হল, নবীজি কিছু মেহমানদারি আয়োজন করেছেন, খেজুর পানির লণ্ড ভণ্ড করে দিল। এক মুহূর্ত পূর্বে নবীর পক্ষে সব ছিল, এখন আবু জাহেলের বিরুদ্ধে নবীর পক্ষে প্রতিবাদ করার মতো একটা প্রাণীও খুঁজে পাওয়া গেল না, সব বিপক্ষে চলে গেল। আল্লাহর নবী মরক্ষুণ্ণ হয়ে ঘরে গেলেন। আল্লাহর রব্বুল আলামিন আবুল আহাব যে তাব্বান বলেছে, ধ্বংস হোক বলেছে, তার প্রতিবাদে আল্লাহ রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা সে নিজেও ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সন্তান সম্পদ কোন কিছুই তার উপার্জন কাজে আসবে না। ও মুসলমান জাতি, বুঝে গেল লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়া মাত্র মক্কার কুফফাররা খেপে গেল, তারা বুঝতে পারলো লা ইলাহার কি অর্থ। আল্লাহর নবী কিছু বলেন নাই, লাত ওজ্জা ছাড়তে হবে তা বলেন নাই, মানাত ছাড়তে হবে তা বলেন নাই, ওয়াত সুয়া ইয়াগুস ছাড়তে বলেন নাই, কিন্তু ওরা সঙ্গে সঙ্গে বলল, আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের আলিহাদেরকে বর্জন করব। বোঝা গেল লা ইলাহার মধ্যে বর্জন আছে, তা কুফফাররা বুঝতে পেরেছে লা ইলাহার মধ্যে বলা হয়েছে লা ইলাহা, আর কোন ইলাহ নেই, কোন মাবুদ নাই, কোন ক্ষমতা কারো নাই, আইন বিধান দেওয়ার মালিক কেউ নাই, একমাত্র লা ইলাহা। লা ইলাহা বলে সব বাতিল, ইল্লা আল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করো, তিনি কে? আল্লাহ। ওরা বুঝতে পারলো এই লা ইলাহার মানে কি। এই লা ইলাহার মানে হচ্ছে, এই লা ইলাহার মানে হচ্ছে মক্কার 360 দেব দেবী উৎখাত করতে হবে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের মন গড়া আইন কানুন চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের রীতিনীতি চলবে না, সব কিছু এক আল্লাহর হুকুম মতো চলবে, ব্যতিক্রম চলতে পারে না। এইটা বোঝার পরে বুঝে শুনে প্রতিবাদ করেছে, কোরআন বলছে, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কুফফাররা প্রতিবাদ করতে গিয়ে বলল, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, কি বলো সমস্ত আলেহাগুলোকে এক কেন্দ্রীভূত করে ফেললা, এত আলেহা সব বাপ। আমরা যখন এখন তাওহীদের দাওয়াত দেই তখন বলে কি বলে, এত দুনিয়ার বড় বড় পিসাবরা সব বাদ দিয়ে এদের তরিকা মানা যাবে না, এক তরিকা মানতে নবীর তরিকা, এটা আশ্চর্য কথা। মক্কার কুফফাররা যেরকম ভাবে তাওহীদকে ভুলে গিয়েছিল, খালি ভুলে যায় নাই, যখন তাদের সামনে তাওহীদের দাওয়াত দেওয়া হলো তখন তারা বলল, ইন্না হাদা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা, অত্যাশ্চর্য কথা, খালি আশ্চর্য না, তাওহীদের দাওয়াত দেওয়াটাকে বলেছে অত্যাশ্চর্য কথা। আর দেব দেবী মূর্তি বুঝা এটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। ঠিক তেমনি ভাবে বর্তমানেও যদি আমাদের সমাজে তাওহীদের দাওয়াত দেই, দুই প্রকারের লোকেরা খেপে যায়, যেমন আল্লাহর নবীর বিরুদ্ধে দুই প্রকার লোকেরা খেপেছিল। কয় প্রকার? এক প্রকার হচ্ছে শাসক গোষ্ঠী, যারা আল্লাহর ক্ষমতার পরিবর্তে নিজেরা সর্বময় ক্ষমতার মালিক দাবি করে, সার্বভৌমত্ব ক্ষমতা দাবি করে, যেমন দাবি করেছিল ফেরাউন, যেমন দাবি করেছিল যুগে যুগে কুফফাররা হামান নমরুদ, এরকম যারা মক্কার কুফফাররা ক্ষমতার দাবিদার ছিল তারা বিরোধিতা করল। আর একদিকে বিরোধিতা করেছে ধর্মীয় আলেমরা, এর মধ্যে এক নম্বর আবু জাহেল। আবু জাহেল কি আলেম ছিল না জাহেল ছিল? আসলে আবু জাহেল মক্কার সবচেয়ে বড় আলেম ছিল, ওদের ভাষায় তার টাইটেল ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা, এলেমের পিতা, এলেমের বাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম ঘুরাইয়া বলেন আবুল হেকাম না, ওটার নাম আবু জাহাল। আবু জাহেলের আসল নাম আবু জাহাল না, আবু জাহেলের আসল নাম আমর ইবনে হিশাম, আমর ইবনে হিশাম। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে টাইটেল দিলেন আবু জাহাল, এবং সেই নামে এমন প্রসিদ্ধ হল মানুষেরা ওর আসল নাম পর্যন্ত ভুলে গিয়েছে, ঠিক কিনা? তাহলে আবু জাহেল ছিল আলেম, ওদের ধর্মে আলেম। খালি আলেম না, আবু জাহেল বুশের মতো ধর্মযুদ্ধ করেছে। আবু জাহেল আল্লাহর নবীর বিরুদ্ধে যখন বদরের যুদ্ধে যায়, সেই সময় সে কাবার গিলাদ ধরে কান্নাকাটি করেছে, ইয়া রব্বে কাবা, ও কাবার রব, আমরা তোমার ঘর তৈরি করি, তোমার ঘর মেরামত করি, রক্ষণাবেক্ষণ করি, তোমার মেহমান হাজিদেরকে পানি খাওয়াই, মেহমানদারি করি, আমাদের ধর্মের উপর আমরা ছিলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মী হয়ে গেছে, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, সবই হয়ে গেছে, তার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, তুমি আমাদের সাহায্য করো, এই দোয়া করে রওনা হলো। এরপরে বদরের যুদ্ধে যুদ্ধ হওয়ার আগের রাতে আবু জাহেল আল্লাহর নবীর ভাষায় আবু জাহেল দোয়া করলো। আল্লাহ রাসূল বলেছেন আবু জাহেল সেই রাতে দোয়া করেছিল, আল্লাহ এই দুইটা দলের মধ্যে যেই দলটাকে তুমি সবচেয়ে বড় হক মনে করো, সত্য মনে করো, তুমি সেই দলটাকে আগামীকাল যুদ্ধে বিজয় লাভ করো। তার মানে এই দোয়া মানুষ কখন করে? নিজের হক হওয়া, নিজের সত্যের উপরে প্রতিষ্ঠিত হওয়া যখন নিশ্চিত হয়, বিন্দু মাত্র সন্দেহ না থাকে, তখন সেই রকম দোয়া করতে পারে, ঠিক কিনা? আবু জাহেল যে হকের উপর আছে এটার সে নিশ্চিত ছিল। এরপরে দোয়া করো, আল্লাহ যেইটা তোমার কাছে হক তাকে তুমি সাহায্য করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের পরে বললেন আল্লাহ তাআলা আবু জাহেলের অন্য দোয়া কবুল না করলেও এই দোয়াটা খুব ভালো করে কবুল করেছেন। এই দুইটা দলের মধ্যে যেই দলটা আল্লাহর কাছে হক, নবীর দলকে আল্লাহ সাহায্য করেছেন, আর আবু জাহেলের দলকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে, বঞ্চিত করে, ধ্বংস করেছেন, পদধরিত করেছেন, পরাজিত করেছেন। আমার ভাইয়েরা, আবু জাহেল তাহলে কি ছিল? ধর্মীয় আলেম ছিল। এখনো আমরা যখন তাওহীদের দাওয়াত দেই, কোরআন হাদিসের দিকে দাওয়াত দেই, জেনে রাখবেন আল্লাহর নবী যেই সময় দাওয়াত দিয়েছিলেন সেই সময় যেমন দুই দলের মানুষেরা বিরোধিতা করেছে, এখনো দুই জাতের মানুষেরা বিরোধিতা করে। কয় জাতের মানুষেরা? এই দুইটা জাত নিয়ে আলোচনা করবো। একটা কৌতুক আমি সবসময় বলে থাকি, যারা আপনারা পুরাতন শ্রোতা জানেন, নতুন লোকদেরকে স্পষ্ট করার জন্য বলছি। এক বাড়িতে এক মেহমান গিয়েছিল, মেহমানকে পুরাতন খাটে জায়গা দিল। পুরাতন খাটে কি থাকে? উরুষ থাকে, সারপোকা থাকে। মেহমানকে রাত্রে নিচে থেকে সারপোকায় ভালো করে কামড়াইল, উপরে ছিল না মশারি, উপর থেকে মশায় কামড়াইল। সকালবেলা মেজবানরা সাধারণত একটু ভদ্রসুলভাবে জিজ্ঞেস করেন, ভাই রাতের বেলায় কোনো কষ্ট হয় নাই তো? মেহমানও রসিকতা করে বললেন, না তেমন কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সারপোকায় টেনে না ধরত। ঠিক তেমনি ভাবে একদিকে মনে হচ্ছে এই শাসক গোষ্ঠী এহুদি খ্রিস্টানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে দুনিয়ার থেকে উড়িয়ে নিয়ে যাবে, আর নিচের থেকে যারা ইসলামের সর্বনাশ করছে তারা কারা? ওরস, ওরস। দেখবেন বড় বড় ওরসের কি করে গেট করে, ওরা বোঝা যাচ্ছে আমরা সেই ভিতরের ওরস। আমরা ইসলামের সাড়ে বারোটা বাজাবার জন্য, ইসলামের সর্বনাশ করার জন্য, ইহুদি খ্রিস্টানদের মিশন পাকাপোক্ত করার জন্য আমরা ময়দানে আছি, কোনো সমস্যা নাই। তোমরা উপর থেকে কামড়াও, আমরা নিচের থেকে কামড়াতে সাহায্য করব। আমার ভাইয়েরা, সেজন্য আমরা দেখতে পাচ্ছি একদিকে ইহুদি খ্রিস্টান সরাসরি হামলা করছে, আর একদিকে আমাদের মুসলিম দেশগুলোতে, আমি নির্দিষ্ট কোন শাসকদের বিরুদ্ধে কথা বলি না, কারণ হচ্ছে এই এই কোরআনের বিধানকে এক শাসক এটাকে ধ্বংস করে নাই, বরং আমরা দেখি এক একটা দলের পরিবর্তন হয় কিন্তু তাদের মূল নীতির কোনো পরিবর্তন হয় না, ঠিক কিনা? সুতরাং আমাদের এই বক্তব্য কোন নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং যারাই আল্লাহর বিধান বাতিল করে মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করে, দেশ শাসন করে, যারা আইন তৈরি করে আল্লাহর বিধান বাতিল করে, আমাদের এই বক্তব্য সেই সকল শাসকদের জন্য সমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বক্তব্য স্পষ্ট। আজকে আমাদের মনে রাখতে হবে, এই একদিকে শাসক গোষ্ঠী আছে যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে, যার কারণে আমরা দেখি মুসলিমরা আজকে জানে না, এখন শুধু দেখলো নারী নীতিমালা তৈরি করে কিছু আইন অমান্য করেছে, এখন আন্দোলন শুরু করেছে। তাহলে আগে যেগুলো পরিবর্তন করেছে সেইগুলো কি বৈধ হয়ে গেল? আল্লাহর আইন কি খালি এক জায়গায় বিধান পরিবর্তন হয়েছে? সেই জন্য আমি শুরুতে বলেছি আল কোরআনের আলো সংসদের জালোয় স্লোগান দিতে হবে। কি জন্য? আল্লাহর আইন পরিবর্তন করেছে অনেক ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য, এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য কোরআনুল কারিমে বিধান দিয়েছিলেন। আজকে সবচেয়ে বড় যে সমস্যা বাংলাদেশে, নারী ধর্ষণ, নারী নির্যাতন, নারীদেরকে অ্যাসিড মেরে চেহারা ঝলসে দিচ্ছে, যে দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী নেত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, আরো কত নারী, এরপরে নারীর ক্ষমতায়ন অমুক তমুক, এত কিছু চলছে, এরপরেও কেন প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখা যায় কোন নারীর চেহারা ঝলসে দেওয়া হয়েছে, কোন মেয়েকে ভাইকে বন্দী করে গাছের সঙ্গে বেঁধে তার সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে, বাপকে গাছের সঙ্গে বেঁধে তার সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে, কেন পালাক্রমে আট দশটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করছে? এগুলো কি জাহিলিয়াত নয়? আল্লাহ তাআলা এজন্য ঔষধ দিয়েছিলেন কোরআন, আমার জাতি আল্লাহর কোরআনের সেই বিধানকে পরিবর্তন করেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পর্দার বিধান দিয়েছেন। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের নিজের উপরে জিলবাব ঝুলিয়ে নেয়, পর্দা ঝুলিয়ে নেয়। যা পর্দা দিলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, যালিকা আদনাই ইউরাফনা ফালা ইউযাইনা, যদি এই পর্দার বিধান মেনে চলে তাহলে কোন মেয়েকে কি উত্তপ্ত করবে না, মেয়েদেরকে আঁচল ধরে টান দিবে না, শীষ দিবে না, পাথর মারবে না, অ্যাসিড মারবে না, ফালা ইউযাইনা, আল্লাহ বলছেন ওদেরকে কষ্ট দিবে না। আমার জাতি আদালতের থেকে বলল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, ও আমার জাতি আল্লাহর বিধানকে যারা বাতিল করলো, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা রায় দিল, তারা মুসলমান না কাফের? আল্লাহর বিধান বাদ দিল, ভাইরা আমার, শুধু এ পর্যন্তই নয়, আগে বুঝতে হবে এই পর্দার বিধান আল্লাহ কেন দিলেন। আমাদের সামনে বাতি জ্বলছে, বাতি জ্বলার জন্য কয়টা তার রয়েছে? দুইটা তার রয়েছে, এই দুইটা তার ছাড়া কি বাতি জ্বলবে? কিন্তু এই দুইটা তার বাতি জ্বালাবার কাজে ব্যবহার করতে হলে দুইটা তারের গায়ে রাবারের পর্দা লাগানো আছে কিনা? এই পর্দা থাকার পরে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে, বাল্ব থাকবে, তারপরে আলো দিবে, ঠিক কিনা? এখন যদি কেউ বলে এই তার দুটোকে রাবারের পর্দা দিয়ে কেন জড়ানো হল, তারের অধিকার লঙ্ঘন করা হয়েছে, আজকে তারের পর্দা খুলে দিয়ে দুটো তারকে একত্র করে দিব, এরকম যদি কেউ তার দুটো একত্র করে দেয় তাহলে কি এই সুন্দর আলো বাতি জ্বলবে নাকি প্যান্ডেল আগুন লাগবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন এবং বলেছেন এই দুইটা ছাড়া মানুষ সৃষ্টি হবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পুরুষরা নারীদের জন্য, নারীরা পুরুষের জন্য একজন আরেকজনের সম্পূরক। কোরআন বলছে ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারীর থেকে সৃষ্টি করেছি। কিন্তু নারীদেরকে পর্দা করতে বলেছেন, পুরুষদেরকেও পর্দা করতে বলেছেন। কোরআনে বরং প্রথম পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিন মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, সংযত রাখে, পর্দায় রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে গিয়ে মেয়ে লোকদেরকে বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতে, এবং মুমিন মেয়েদেরকে বলুন তারা যেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, সংযত রাখে, পর্দা করে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পুরুষেরটা আগে না পরে? পুরুষকে আগে চক্ষু হেফাজত করতে বলেছেন, নিচু রাখতে বলেছেন, এরপরে নারীদেরকে, এরপরে মেয়েদেরকে পর্দা করতে বলেছেন। পর্দা করতে কেন বললেন? এজন্য যে নারীরা আল্লাহর কাছে অনেক মূল্যবান সম্পদ। আল্লাহর নিয়ম হল যেই জিনিস যত মূল্যবান ওই জিনিসকে তত বেশি পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন। বেদানার রসের ফল দেখে না, বেদানার দানা, ওই যে আনার ফল বলে যেটাকে, আবার কেউ ডালিম বলে, ডালিম ফলের দানা কি সুন্দর লাল টকটকে দানা, পর্দার ভিতরে না বাইরে? কয় পল্লা পর্দার ভিতরে? প্রথমে মোটা পর্দা, তারপরে আবার কি সুন্দর সাজিয়ে হালকা পর্দা দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কমলা ফল দিয়েছেন, আপেল দিয়েছেন, কমলা ফলগুলো কি সুন্দর, কমলাগুলো পর্দা দিয়ে জড়ানো কিনা? এরকম ভাবে কলা পর্দা দিয়ে জড়ানো কিনা, বাদাম পর্দা দিয়ে জড়ানো কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মেয়ে লোক অনেক মূল্যবান সম্পদ। মেয়ে লোকদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের তৈরি হওয়ার কারখানার জন্য। এই মানুষের তৈরির কারখানা যত পুত পবিত্র থাকবে, ভালো থাকবে, ওইখান থেকে আল্লাহ তারা তত সুন্দর সুন্দর মুওয়াহ্হিদ আলোকিত মানুষ তৈরি করবেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তারা পর্দার বিধান দিয়েছেন। এই পর্দার বিধান যদি মেয়ে লোকেরা মেনে চলে তাহলে সেই মেয়েদের মূল্য এখনো আছে। আপনি গিয়ে দেখেন সৌদি আরবে যেখানে মেয়েরা পর্দা করে, অনেক ছেলেরা আজকে সেখানে মেয়েদেরকে বিয়ে করতে পারে না টাকার অভাবে। সৌদি আরব আমাদের চেয়ে ধনী না গরিব? তারপরেও হাজার হাজার ছেলে আছে যারা বিয়ে করতে পারে না, কারণ সে দেশের মেয়েরা পর্দা করে। বিয়ে করতে গেলে ওদের দাম আছে, মোহর আছে, ঠিক কিনা? আর আমার দেশের মেয়ে লোকেরা পর্দা থেকে বের হয়ে গেছে, মিছিল করে, নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বিনা যৌতুকে, বিনা যৌতুকে বিয়া করো, বিয়া করো। আর ছেলেরা কয় ইয়ে পড়া ইয়ে পড়ো বিয়ে করতে দিয়েছে। ও আমার ভাইয়েরা, এই অবস্থা কেন হচ্ছে? মনে রাখতে হবে, একজন লোকের পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে, এখন যদি ফাও পানি পায় তাহলে কেউ কিনতে দেবে পানি? ফাও পানি পায় নাই, রাস্তায় গিয়ে দেখলে একজনের ডাব বিক্রি করে পঞ্চাশ টাকা দাম, ওই পঞ্চাশ টাকা দাম দিয়ে হলেও সে পানি কিনে খাবে কিনা? আর যদি রাস্তায় ফ্রি পাওয়া যায় তাহলে কিনবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন, যৌবন দান করেছেন, আকর্ষণ দিয়েছেন, আর এই জন্য বিয়ের বয়স হলে আল্লাহ তাআলা নারীদের চেহারা সুন্দর করে দেন, লাবণ্যতা ফিরিয়ে দেন, স্বাস্থ্য ভালো করে দেন। যুবকদের এক অবস্থা, যেন একজন আরেকজনকে পছন্দ করে আকর্ষণ সৃষ্টি হয়, পিপাসার ছটফট করে, কিন্তু পর্দা দিয়ে আটকে থাকবে। বিয়ে না করলে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এই সময় যদি মেয়েরা পর্দা করে তাহলে ছেলেরা এদেরকে টাকা পয়সা দিয়ে বিয়ে করতে বাধ্য হবে কিনা? কিন্তু যদি আগের থেকে পর্দা খুলে দেয়, ইফতিজিং করে, রাস্তায় ঘোরাফেরা করে, এরপরে যখন যৌবন নষ্ট হয়ে গেল, চেহারা নষ্ট হয়ে গেল, চেহারায় পোক পড়ে গেল, বয়স ৩০ হয়ে গেল, এরপরে ছেলে বিয়ে করতে চায় না, তখন বাবা ওই হুজুরের কাছে, গরিব ইমাম সাহেবের কাছে, হুজুর একটা তাবিজ দেন, একটা তাবিজ বানাইয়ে দে, কারণ আমার মেয়ে বিয়ে করে না, কেউ বিয়ে করে না, কে বর বাঁধছে? এই বেটা বর বাঁধে না, তুই নিজে বর বাঁধেছ। যখন মেয়ের বিয়ের বয়স হয়েছিল, আল্লাহ পর্দা করতে বলেছিলেন, তখন পর্দা করাও নাই, বিয়ে দাও নাই, এখন ইফতিজিং করে ওই মেয়ে সর্বনাশ হয়ে গেছে, এখন আর কেউ বিয়ে করতে চায় না, এখন তুই বিনা পয়সায় দাও তারপর বিয়ে করতে পারবি কিনা? ওই যে কলাওয়ালার কেস আমি বলি না ভাই, এক বেটা নতুন বাড়ি করছে, এরপরে নতুন মাটি সাগর কলা গাছ লাগাইছে, বড় বড় সাগর কলা হয়েছে, চিন্তা করলো এই বসিলার লোকেরা এই কলা এত দাম দিয়ে কিনে খাইবে না, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে নিয়ে যায়, নিয়ে গেল মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে, চিন্তা করলো লোকদের খাইতে যেন কষ্ট না হয় সেজন্য ছোলাটা ফেলাইনি, এবারে ছোলা ফেলে দিয়ে ওই নতুন বাড়ির বড় বড় কলা বিক্রি করার জন্য বসে আছে। আশপাশের ছোট কলা সব বিক্রি হয়ে গেছে, ওর নতুন বাড়ির বড় কলার ধারে কাছেও কেউ আসে না। লোকটা এবারে চিৎকার মারলো, লোকেরা তোমাদের কি হল, আমার নতুন বাড়ির নতুন কলা মিষ্টি কলা বড় কলা কেন ফেল করছো না? লোকেরা বলছে তোমার ওই কলায় ছোলা নাই পর্দা নাই সেজন্য খরিদ করব না। আরে সর্বনাশ, ছোলা ফেলেছি তোমাদের সুবিধার জন্য, তোমাদের খেতে কষ্ট না হয় কেন কিনবা না? কইতে না, তোমার ওই কলায় ছোলা না থাকার কারণে ওই কলায় মশা পড়েছে, মাছি বসেছে, ধুলাবালু ছড়িয়েছে, রোগ জীবাণু ছড়িয়েছে, ওই কলা খেলে পেট খারাপ হওয়ার আশঙ্কা আছে, কাজী খাবো না। ফিরি নাও, না ফিরি নিলেও খাবো না, কারণে তোমার কলা খাইলে পেট খারাপ হবে, ঔষধের টাকা দিবে কে? এবারে কলাওয়ালা বলে ঠিক আছে যাও কলাও খাও, আর প্রতি কলার সঙ্গে তোমাদেরকে 10 টাকা করে দেওয়া হবে ঔষধ খাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে পর্দা করার হুকুম দিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত এই নারী জাতি পর্দা করেছে কালো হোক, তারপর মেয়েদেরকে মোহরানা দিয়ে তারপরে বিয়ে করেছে, ঠিক কিনা? কিন্তু যখন পশ্চিমা লোকদের স্লোগানে এরাও পা দিল, পর্দার হুকুম মানবো না, স্বামীর হুকুম মানবো না, দেহ আমার সিদ্ধান্ত আমার, এই বলে যখন ময়দানে নেমে গেল, এরপরে ছেলেরা ওদেরকে ফ্রি পেয়ে গেল, এখন ছেলেদেরকে আর ছেলেরা ওদেরকে বিয়ে করতে চায় না, বিনা পয়সায় বিয়ে করো, ছেলেরাকে বিনা পয়সায় দিলেও বিয়ে করবো না, কারণ তোমার মেয়ে কয়টা ছেলের সঙ্গে প্রিজিং করেছে, কয়টা ছেলের সঙ্গে ঘোরাফেরা করেছে আমরা জানি না, তোমার মেয়ে বিয়ে করলে বিপদে পড়তে পারি, কাজী বিয়ে করতে পারি শর্ত আছে, যদি যদি বিদেশে আমেরিকা যাওয়ার টাকা দিতে পারো, সৌদি যাওয়ার টাকা দিতে পারো, অথবা ব্যবসা বাণিজ্য করার টাকা দিতে পারো, তাহলে তোমার মেয়ে বিয়ে করতে পারি, ঠিক কিনা? তার মানে তোমার মেয়ে উল্টাপাল্টা করলে আমি যদি উড়াল দিয়ে বিদেশ চলে যেতে পারি, সেই জন্য আর আমাকে ধরতে না পারে, সেই জন্য টাকা দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুদকে হারাম করেছেন, আমার জাতি সে আল্লাহর হারামকৃত সুদকে লাইসেন্স দিয়ে সোনালী ব্যাংকে, রুবালী ব্যাংক, পুবালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, যত রকম ব্যাংক আছে সব ব্যাংকে সুদ বৈধ। হ্যাঁ, সরকারের খাতায় সুদ অবৈধ কোনটা? ওই যে গ্রামের মহাজনেরা টাকা লাগায় সুদে, ওইটা লাইসেন্স ছাড়া, ওইটা সরকারের খাতায় অবৈধ হারাম। আর যেগুলো লাইসেন্স আছে ওগুলো কি, ভালো করে বুঝতে হবে, তার মানে হচ্ছে আল্লাহর হারাম আল্লাহর হারামকৃত সুদকে এই জাতি লাইসেন্স দিয়ে বৈধ করে দিয়েছে, ঠিক কিনা? আমার জাতি যারা আল্লাহর হারামকৃত সুদকে লাইসেন্স দিয়ে হারাম করেছে তারা মুসলমানের কুফফার। এই মক্কার কুফফাররা যে মূর্তি পূজা করত সেই মূর্তির এই ক্ষমতা ছিল? এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের হেফাজতের জন্য কোরআনে বিধান দিয়েছেন, জিনা ব্যভিচার করাকে হারাম করেছেন, এর পরেও আল্লাহ তাআলা বলছেন, কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, এটা বেহায়াপনা কাজ, অশ্লীল কাজ। আমার সরকারের খাতায়, আমাদের সরকারের খাতায় যদি জিনা ব্যভিচারের লাইসেন্স থাকে তাহলে কি বৈধ? পতিতালয়ের লাইসেন্স আছে, এই পতিতালয়ের লাইসেন্স যেগুলোতে আছে সেই পতিতালয় লাইসেন্সধারী পতিতাদেরকে আপনি বেশ্যা বলতে পারবেন না, ওদের নাম হচ্ছে যৌনকর্মী। নাম কি? এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে বিধান দিয়েছেন, যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর বিধান হচ্ছে আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নিজের ব্যভিচারী মেয়ে লোক হোক পুরুষ হোক, যদি জিনায় লিপ্ত হয় অবিবাহিত হলে ওদেরকে ধরো, ওদেরকে গাছের সঙ্গে বাঁধো, জনসমক্ষে আনো, এরপরে কাজীর মাধ্যমে বিচারের মাধ্যমে ওই মেম্বার চেয়ারম্যান কথা নেয়ের জন্য সাবধান থাকতে হবে, আল্লাহর বিধান বুঝতে হবে, আল্লাহর বিধান কায়েমের জন্য এই জন্য বলেছি সংসদে আল্লাহর হুকুম থাকতে হবে, আদালতে থাকতে হবে, আদালতের কাজী ইসলামী হুকুমতের কাজী রায় দিবেন, এর 100 দররা মারো, তারপরে সেই রায়ের ভিত্তিতে এই দররা কার্যকর করা হবে। এটা কোন মেম্বার চেয়ারম্যানের কাজ না, কোন মুয়াজ্জিনের কাজ, এজন্য খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার বিধান দিয়েছেন, পুরুষ হোক ওদেরকে ধরো, জনসমক্ষে আনো, হাঁটু পর্যন্ত গাড়ো, বিচারের মাধ্যমে ওদেরকে একশো দররা মার। অভিযানটা কার? এখন কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন হাদিসা ভুল করলো আর সেইটাকে ভিত্তি করে ফতুয়া পর্যন্ত বাতিল করার চক্রান্ত করা হচ্ছে। আমার জাতি, আল্লাহর বিধানকে যারা বাতিল করলো, আল্লাহর বিধানকে যারা উপহাস করলো, আল্লাহর বিধানকে যারা মজাক করলো, এই লোকগুলো মুসলিম না কাফের? আরো সামনে চলুন। আল্লাহ তারা মা নারীদেরকে কি মূল্যায়ন করেছেন? যদি নারীদেরকে কেউ ধর্ষণ করে, জোরপূর্বক জিনা বিচার করে, আর যদি অথবা যদি দুইজনের সম্মতি জেনা করে, দুজন যদি বিবাহিত হয়, আল্লাহর বিধান হচ্ছে এবারে ওদেরকে জনসমক্ষে আনো, বিচারের রায়ের মাধ্যমে এদেরকে গাছের সঙ্গে বাঁধো, হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। হুকুমটা কার? এ হুকুম আছে? এই হুকুম যদি আজকে কার্যকর থাকতো তাহলে কি আজকে আমাদের মা বোনদেরকে এই হায়েনার দল ধর্ষণ করার সাহস করত? একটা বিচার করলে সমস্ত হায়েনা, সমস্ত এই পশুগুলো জঙ্গলের ভিতরে চলে যেত, বাঘ ভল্লুকের সঙ্গে অপকর্ম করত, তারপর মেয়েদেরকে হাত দেওয়ার সুযোগ পাত না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য মনে রাখতে হবে এই বিধানগুলো যারা পরিবর্তন করলো শাসক গোষ্ঠী কারা? এরা শুধু এরকম না, আরো অনেক আছে। মদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ করে পরিষ্কার বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়ের লটারি শয়তানের কাজ। ও মুসলিম জাতি, যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, তোমরা এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকো, বর্জন করো। হুকুম দিয়েছেন কে? আমার জাতি বলল, মদের লাইসেন্স থাকলে বৈধ। সরকারি মদের কারখানা আছে কিনা? বৈধ মদের কারখানা, ফাইভ স্টারে বৈধ হালাল। আমার জাতি, আল্লাহর হারাম কৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে মুসলিম থাকবে? এরকম মূর্তির কথা বলা হয়েছে, এমনি ভাবে সম্পত্তি বন্টনের কথা বলা হয়েছে, এই সব বিধানগুলো কার? এতগুলো বিধান পরিবর্তন করে মুসলিম থাকবে? কয় যে অনেক ক্ষেত্রে তো আমরা মানি, অনেক ক্ষেত্রে মানি, মসজিদে জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, মাঝে মধ্যে হজ করতে যাই, ওমরাও পালন করতে যাই, এরপরও কি আমরা কুফফার হয়ে গেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদের উত্তর দেওয়ার জন্য বলেছেন, আফা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিল, তাহলে তোমরা কি আল্লাহর হুকুম কিছু মানবে কিছু মানবে না, কিছু মানবে কিছু মানবে না? এমনটা যারা করবে জেনে রাখো, এদের জন্য দুনিয়াতেও চরম অপমান রয়েছে আর পরকালেও কঠিন শাস্তি রয়েছে। বোঝা গেল আসল রোগটা এইখানে। আল্লাহ বলেছেন, যারা অল্প মানবে অপমান, কিছু মানবে কিছু মানবে না, আল্লাহ তারা কোরআনে এদেরকে বলেছেন দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আখেরাতেও শাস্তি দিবেন, যার ফলে আজকে আমরা দুনিয়াতেও চতুর্দিকে লাঞ্ছিত এবং আখেরাতেও নিশ্চয়ই কি হবে, আল্লাহ শাস্তি সম্মুখীন হতে হবে যদি আমরা তওবা না করি। এ হলো এক জাতি, এক জাতির অবস্থা। অনেকে মনে করে এই তো লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ে, অনেক আলেমদের মধ্যেও এই বিষয়গুলো ক্লিয়ার না। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি জানেন আল্লাহর নবী যেদিন ইন্তেকাল মৃত্যুবরণ করলেন সেই দিন কি সমস্যা হয়েছে মুসলিম জাতির জন্য? একদিকে রোম পারস্যের শক্তিগুলো এই মুসলিমদের মদিনা শহরে আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করেছিল, আর একদিকে একদল লোক ইসলাম ত্যাগ করলো, আর একদিকে একজন মিথ্যা নবী মুসাইলামাতুল কাযযাব তার দলে অনেক লোকের উম্মত হয়ে গেল, আমাদের নবী মরে গেছে আমরা ওই নবীর উম্মত হই, এ হতে শুরু করলো। এরপরে আর একটা সমস্যা দেখা দিল, একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল। এই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নামাজ অস্বীকার করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জেহাদ করে, কোনটাই অস্বীকার করে নাই, শুধু অস্বীকার করেছে কি, একটা যাকাতকে অস্বীকার করেছে। ওমর আব্দুল খাত্তাবের মতো লৌহ মানব আবু বকরের দরবারে গিয়ে বলেন, ওমর আবু বকর, এই লোকগুলো তো যাকাত দিতে অস্বীকার করেছে, ইসলাম তো ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, জেহাদ ছাড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই, এদের বিরুদ্ধে লড়াই করা দরকার নাই, আগে ওইগুলো বিটা অন্যগুলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জে উঠলেন। অমর জাহিলি যুগে সিংহ ছিলে, ইসলাম গ্রহণ করে শিয়াল হয়ে গেছ, জেনে রাখো আল্লাহর নবীর যুগে যেই ব্যক্তি একটা বকরির বাচ্চা যাকাত দিত অথবা উটের সঙ্গে উটের রশিটা দিত, আজকে যদি ওইটা দিতেও তো অস্বীকার করে, শুধু যাকাত না ওই রশিটা দিতে অথবা বকরির বাচ্চা যাকাত দিতে অস্বীকার করে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, দিনের ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো, তা হতে পারে না, আমি শহীদ হয়ে যাব, দিন পরিবর্তন করতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা এখন করি কি, আমরা মনে করি আমরা মরলে দিন টিকে রাখবে কারা, এই জন্য আমাদের বাঁচাবার জন্য ইসলামে ছাড় দেয়, ঠিক কিনা? ইসলামে ছাড় দেওয়া হচ্ছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, তাদের কোন একটা দলের নামের আগে ছিল ইসলামী আর পরে ছিল বাংলাদেশ, রেজিস্ট্রেশন করার জন্য শর্ত দেওয়া হল যে আগে বাংলাদেশ লিখতে হবে, তারা পরিবর্তন করেছে কিনা? ওই দলের দলীয় নীতিমালায় ছিল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এটা চলবে না, এটা বাতিল করো, বাতিল করেছে কিনা? আর একটা ইসলামী দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ওই তত্ত্বাবধায়ক সরকার বলল রেজিস্ট্রেশন বাই করে শাসনতন্ত্র বাদ দিতে হবে। বোঝা গেল আমাদের যুগের কুফররাও বুঝে, মক্কার কুফফাররা যখন বুঝত কোন জায়গায় সমস্যা, এই যুগের কুফফাররা বুঝে না তা না, নইলে ওই শব্দ বাদ দিতে বললো কি জন্য, আসল সমস্যা কোন জায়গায়? ওই দলকে বলা হল ইসলামী শাসনতন্ত্র শব্দ বাদ দাও, ইসলামী আন্দোলন নাম নাম দাও, তারা করেছে কিনা? বোঝা গেল কুফফারদের খুশি করার জন্য এত কিছু করলো, তারপরে খুশি করতে পেরেছে? আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবে না, তোমরা যত পাঁচটা গোলামি করো, যত খোসামত করো, তোষামত করো, নিজের দলের নাম পরিবর্তন করো, তারপরেও দাড়ি কামাও, ছোট করো, যাই করো না কেন, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টান তোমার প্রতি সন্তুষ্ট হবে না, তুমি ওদেরকে রাজি করতে পারবে না যতক্ষণ না তুমি সম্পূর্ণরূপে ওদের মত, ওদের ধর্ম, ওদের দিন গ্রহণ না করবে। পরিষ্কার হয়ে গেল, আজকে আমাদের অনেক শাসকরাও ইহুদি খ্রিস্টানদের শাসক রাজি করতে চেয়েছিল, রাজি করতে পেরেছে? সাদ্দাম পারে নাই, বুশ তাদেরকে ফাঁসি দিয়েছে, কারণ এরা একসময় গোলাম ছিল, কার গোলাম ছিল? আমেরিকার গোলাম ছিল একসময়, কিন্তু শেষ পর্যন্ত কলার ছোলার মতো ছুঁড়ে মেরেছে। এরকম ভাবে পারভেজ মোশাররফ বলেন, হামিদ কারজাই বলেন, যারাই এখনো গোলামি করছে, এরকম আমাদের দেশে যারাই বলেন, যারা ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি যত ওদের খুশি করতে চাও, রাজি করতে চাও, ওদের গোলামি করো, তোষামত করো, খুশামত করো, কোন কিছুতে কাজ হবে না, ওদেরকে খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সম্পূর্ণরূপে ওদের ধর্ম গ্রহণ না করবে, ঠিক কিনা? আপনারা বুঝতে পারছেন না, একটা লোকের কারণে আমেরিকা শেষ পর্যন্ত কি বলল, আমেরিকার সম্পর্ক নিয়ে টানানো শুরু হয়ে গেছে। কেন? এই লোকটার কি যোগ্যতা আছে? কারণ আছে কতগুলো, ইহুদি খ্রিস্টানরা এই লোকটার পিছনে অনেক মেহনত করেছে, অনেক কাজ করেছে, এখন যদি এই লোকটাকে কেবল নামাই দেওয়া হয় তাহলে তাকে যেতে মিশন পূর্ণ হবে না, ঠিক কিনা? ভাইরা আমার, এরকম অনেক চক্রান্ত দেশে আছে, সে হল এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহর বিধান এতগুলো পরিবর্তন করলেও যদি মুসলমান থাকে, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাকাত দিতে অস্বীকার করলো যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন কি জন্য? আরো স্পষ্ট বুঝতে চাই, ইবলিস আল্লাহকে বিশ্বাস করতাম, আগেই বলেছি ইবলিস আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছিল, কি হুকুম অমান্য করেছিল শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে, হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে থাকার পারমিশন দিলেন। কোরআন বলছে, অকুল্লা ইয়া আদম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা, ওয়া আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেথা ইচ্ছা সেথায় যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, এই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা দুইজনে কিন্তু জালিম হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নাফরমান হয়ে যাবে। আদম সেই ফল খেয়ে বসলো, আল্লাহ জিজ্ঞেস করলেন আদম তুমি এই কাজটা কেন করলা? আদম কোন যুক্তি পেশ করেছিল? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাফ করে দিয়েছেন কিনা? আল্লাহ আমি অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি, গুনাহ করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার প্রতি দয়া না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিনা? পক্ষান্তরে ইবলিস, তাকেও আল্লাহ হুকুম করলেন আদমকে সেজদা কর, ইবলিস আদমকে সেজদা করলো না, আল্লাহ হুকুম অমান্য করেছে। আল্লাহ তাআলা ইবলিসকেও জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিসু মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, হে ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য কেন সেজদা করলি না? ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও, আল্লাহ মাফ করতেন কিনা? তাহলে বোঝা গেল সেজদা না করা বড় অপরাধ করে নাই, বড় অপরাধ পরেরটা। সে আল্লাহর কাছে ক্ষমা না আছে, বরং পাল্টা আল্লাহর আইনের বিরুদ্ধে, হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করলো, সে আল্লাহর ভুল ধরার চেষ্টা করলো, নিজের কথার সবাইকে যুক্তি পেশ করলো আল্লাহর আইনের বিরুদ্ধে। সে বলল, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে, আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, সুতরাং যুক্তির কথা হল আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নয়। বোঝা গেল আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যেই ব্যক্তি যুক্তি পেশ করেছে সেই ব্যক্তির নাম কি? বর্তমানেও যারা যুক্তি দিয়ে এটা আল্লাহর হুকুম এই যুগে চলে না, যুক্তিতে মিলে না, নিজের বিবেক দিয়ে যুক্তি দিয়ে আল্লাহর বিধানকে বাতিল করতে চায় ও আমার জাতি, তাদের লিডারের নাম কি? ইবলিস যেরকম ভাবে আল্লাহর হুকুমের পরিবর্তে যুক্তি দিয়ে আল্লাহর হুকুমকে পরিবর্তন করে অমান্য করে যেমন কুফর হয়েছে, ঠিক তেমনি ভাবে আজকেও যারা পদে পদে আল্লাহর অসংখ্য বিধানকে বাতিল করেছে, বিচার আল্লাহ বিধান বাতিল করেছে, বিকল্প আইন তৈরি করেছে, সেই আইন মানতে বাধ্য করে, তারা শয়তানের মতো কাফির কিনা? এটা ক্লিয়ার হতে হবে। এই জন্য আমরা অর্ধেক মানলে চলবে না, কোরআন বলছে উদখুলু ফিস সিলমে কাফাতান, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে আপনার বাড়ি মেহমান গেছে, মেহমান অর্ধেক ভিতরে অর্ধেক ভিতরে ঢুকলো, অর্ধেক বাইরে, আপনি কি বলবেন? ওই বেটা হয়তো পুরা ভিতরে ঢুক না পুরা বাইরে, ঠিক কিনা? ঠিক, এইটা তখন পরিষ্কার। এরকম ইসলামে পুরা প্রবেশ করতে হবে, অর্ধেক ঢুকা অর্ধেক বাইরে হওয়া চলবে না। এতক্ষণ আমি একটা সাইড আলোচনা করেছি, ইসলামের দুশ্মন কয় রকম? তাওহীদের দুশ্মন কয় রকম? তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, শাসন চলবে না, হুকুমত চলবে না, বিধান চলবে না, একমাত্র হুকুম চলবে কার? এক দল চলে গেল, এবারে সারপোকা। এই সারপোকার আরো মারাত্মক, এই লোকগুলো আল্লাহর সঙ্গে শিরিক করে, এই লোকগুলোর বক্তব্য হচ্ছে খুব ভালো করে শোনার চেষ্টা করবেন, খালি খালি খেপে লাভ নাই। এই লোকগুলো প্রথম যে কাজটা করেছে সেটা হল ইসলামের মধ্যে অনেক তরিকা তৈরি করেছে, পীর তৈরি করেছে বিভিন্ন বুজুর্গদের নামে। একজন বুজুর্গের নাম আব্দুল কাদের জিলানি, তার নাম দিয়ে তৈরি করলো কাদিরিয়া তরিকা। একজনের নাম মরিদিন চিশতি, তার নাম দিয়ে তৈরি করলো চিশতিয়া তরিকা। একজনের নাম ছিল বাহাউদ্দিন নকশাবন্দি, তার নাম দিয়ে তৈরি করলো নকশাবন্দিয়া তরিকা। এরকম ভাবে সোহরাওয়ার্দী তরিকা, চিশতিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, অনেক তরিকা তৈরি করেছে। আমার ভাইয়েরা বিষয়টা ক্লিয়ার করার জন্য এরা কি করে, এই পীরের কাছে মুরিদ হওয়াকে ফরজ বলে। কি বলে? ফরজ বলে। এখানে বই আছে, এই যে বই আছে, ওই বইটা কোথায়? ওই যে নওয়াজ সাকিয়া, এই বইয়ের 55 পৃষ্ঠা লিখেছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। পীরের কাছে মুরিদ হওয়া কি? এরপরে লিখেছে যদি কারো দুইজন পীর হয়, এরপরে উর্দুতে লিখেছে দো পীর দো ডানা পকর কে তুমে দেশ মে লে জায়গা কুই হরজ নেহি। যদি তোমার দুইজন পীর হয়, দুই পীরে দুই ডানা ধরে বেশ তিনি যাবে, কোনো সমস্যা নাই। আমার ভাইরা আসুন, এই যে পীর ধরার বিধান, এরপরে বায়াত আছে, এই পীরের তরিকে বায়াত আছে, বায়াত কেমাইনে সব্বরি বা তুলছে, আর বায়াত কেমাই কেয়া চিস্তিয়া বিশ তরিকা চিস্তিয়া কাদরিয়া সাবন দিয়াকে। আসুন আমরা বিষয়গুলো এক এক করে ক্লিয়ার হব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়াত প্রচার করে, কোরআন প্রচার করে বিদায় হজের যেদিন ভাষণ দিচ্ছিলেন, সেই দিন সাহাবা একরামকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবারা খুব ভালো করে শুনো, কিয়ামতের কঠিন দিবসে তোমাদেরকে যেমন প্রশ্ন করা হবে তেমন আমাকেও প্রশ্ন করা হতে পারে, কারণ আল্লাহ আমাকেও একটা দায়িত্ব দিয়েছিলেন। কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি তা সম্পূর্ণরূপে পৌঁছিয়ে দিন, সব পৌঁছিয়ে দিন, না কিছু গোপন করেছেন, সব পৌঁছিয়ে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার সাহাবীরা বলো, আলা হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর সেই হুকুম পালন করে আমার দায়িত্ব আমি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি। সাহাবায়ে কেরাম কি উত্তর দিয়েছিলেন, যে না পৌঁছান নাই, 90,000 কালামের থেকে 30,000 আপনি প্রকাশ করেছেন, 60,000 গোপন করেছেন, এটা বলেছেন। ও আমার জাতি, এই সুফিতন্ত্র পীরতন্ত্রের সব ধর্মে আছে যে একদলে বলে মাঝবান্ডারি বলে আর অন্যরা বলে না, অন্যরা বলে এলেমদার সিনা নাদার সফিনা, এলেম তো সিনাই সিনাই, এই কোরআন হিসেবে না, তারা পরিষ্কার বলে না কিতাব উনসে না ওয়াজ উনসে না জর সে পায়দা, দিন হোতা হায় বুজুর্গ কে নজর সে পায়দা, কিতাব দিয়ে হবে না, কোরআন হাদিস দিয়ে হবে না, দিন বুজুর্গের নজর দিলে তা দিয়ে হাসিল হয়ে যাবে, এইরকম ভাবে তারা দলিল পেশ করছে। বোঝা গেল এই ভান্ডারি বলেন আর কান্ডারি বলেন, হক্কানি আর বাতিল সবাই মাত্রা একই, কারণ সবাই একথা বিশ্বাস করে এলেম সিনার মধ্যে কোরআন হাদিসে কিচ্ছু নাই, এটা পড়ে লাভ নাই। এই জন্য মনে রাখতে হবে, সাহাবা একরাম সাক্ষী দিলেন, স্পষ্ট করে দিলেন, নাম কদ্বাল্লাগ তার রিসালাতা ওয়া আদাই তার আমানাতা ওয়া নাসাহাতাল উম্মাহ, হে নবী আপনি আল্লাহর নবুয়ত রেসালত আল্লাহর দেওয়া কালামের বাণী ঠিক মতো পৌঁছিয়েছেন, কোন কিছু গোপন করেন নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ তাআলা মোহর লাগাই দিলেন, এই ভাষণ দিয়ে যখন চলে আসলেন মুজদালা ভাই আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, সমাপ্ত করে দিয়েছি, ওয়াতমামতু আলাইকুম নিয়মতি, এবং তোমাদের উপরে আমার পক্ষ থেকে যে ওহির নিয়ামত নাযিল হচ্ছিল সেই ওহির নিয়ামতকে আমি সমাপ্ত করে দিয়েছি, আর কোরআন নাযিল হবে না, নিয়ামত শেষ হয়ে গেছে, ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, এবং কিয়ামত পর্যন্তের জন্য একমাত্র ইসলামকে, শুধুমাত্র ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মুকাম্মল হয়ে গেছে, এই আমাদের মারকাজের মসজিদ মুকাম্মল হয়ে গেছে। এখন যদি কেউ এসে বলে হুজুর একটা স্বর্ণের ইট নিয়ে এসেছি, হীরকের ইট এক জায়গায় লাগান, লাগানো সম্ভব হবে? কয়ে যে অনেক দামি ইট, আপনার এই মসজিদ তৈরি করতে যে টাকা খরচ হয়েছে তার চেয়ে 3 গুণ বেশি একটা ইটের দাম, এক জায়গায় লাগান, লাগান যাবে? লাগাইতে হলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, ও আমার জাতি আল্লাহ যেদিন এই দিনকে পরিপূর্ণ করেছেন সেই দিনের মধ্যে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া হাজার কোন তরিকা ছিল? কোন তরিকা ছিল না। এখন কয় যে পীর মুরিদি কোন বেদাত না, কয় নবীর যুগে তো পেলেন ছিল না, গাড়ি ছিল না, মোবাইল ছিল না, মাইক ছিল না, এইগুলো তৈরি হয়েছে। বেদাত কাকে বলে আমি প্রায় বলে থাকি, এটাও যারা মানুষকে ধোকা দিচ্ছে, এই মাইক যদি বেদাত হয়, মোবাইল যদি বেদাত হয়, তাহলে তুই বেদাত, তোর বাপ বেদাত, তোর মা বেদাত, কারণ আমরা কেউ নবীর যুগে ছিলাম না, ঠিক কিনা? নবীর যুগে আমরা কেউ ছিলাম, তাহলে তুই বেদাত, আমি বেদাত, তোর বাপ বেদাত, তোর মা বেদাত, কারণ একটা নবীর যুগে ছিলাম না, ঠিক কিনা? তাহলে বেদাত কি বুঝতে হবে, এই মোবাইল বেদাত নয়, মাইক বেদাত নয়, বেদাত হচ্ছে আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরামদের যুগে, তাবেইনদের যুগে তথা কোরআনে হাদিসে যে জিনিসগুলো এবাদত আকারে নাই ওইগুলোকে এবাদত আকারে নতুন করে তৈরি করার নাম কি? সওয়াবের জন্য এবাদত আকারে তৈরি করার নাম কি? অথবা মূল জিনিস আছে কিন্তু আল্লাহর নবী ওটার জন্য ভিন্ন কোন পদ্ধতি তৈরি করেন নাই, ওইটাকে নিজের পক্ষ থেকে পদ্ধতি তৈরি করে দেওয়ার নাম কি? দুইটার উদাহরণ দিচ্ছি আমি। প্রথম প্রকার হচ্ছে যেটা নবীর যুগে ছিল না সম্পূর্ণ নতুনভাবে তৈরি করেছে। যেমন মনে করুন আমার দেশের মানুষ মরলে পরে খতম কোরআন পড়ায়, কোরআন খতম পড়ায় পয়সা দিয়া পড়ায় কিনা, তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, মৃত্যুবার্ষিকী মিলাদ এইগুলো পড়ায়। এই যে মৃত্যুবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, চল্লিশা, মৃত্যু ব্যক্তির নামে খতমে কোরআন, এইগুলো আল্লাহর নবী করেন নাই, সাহাবে কেরাম করেন নাই, তাবেইন করেন নাই, বরং ফিকার কিতাবে, তাফসীর কিতাবে, হাদিসের কিতাবে এগুলোকে হারাম বলা হয়েছে। আপনার মারিফুল কোরআন 35 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 41 নম্বর আর তাফসীর খুলে দেখবেন, লেখা আছে পরিষ্কার, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে যদি কোনো ব্যক্তি কোরআন খতম পড়ে, দোয়া পড়ায়, অজিবা পড়ায়, সম্পূর্ণ হারাম, যে পড়ে সেও হারাম কাজ করেছে, যে পড়ায় সেও হারাম কাজ করেছে। বস্তুত যে ব্যক্তি পয়সার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম পড়াইল, ওই যেটা পড়ল সে নিজেই কোনো সওয়াব পায় নাই, সে মৃত্যু ব্যক্তির আত্মার জন্য কি পৌঁছাবে? একটা হুবহু এরকম লেখা আছে, কোথায় লেখা আছে? মারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন প্রথম ছেপেছে 7-8 খণ্ডে, এরপর এটাকে মদিনা শরীফ থেকে সংক্ষিপ্ত করে ছেপেছে, ওইটার 35 পৃষ্ঠায় খুলে দেখবেন পরিষ্কার লেখা আছে। তাহলে এখন এই যে চল্লিশা মৃত্যু ব্যক্তির জন্য, আমার বসিলার ভাইয়েরা যারা হাজির হয়েছেন, এই মারকাজ কেন হয়েছে ভালো করে জানবেন। সমস্ত শিরিক আর বেদাতের মূল উৎপাদন করার জন্য, সারা দুনিয়াতে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য এই মারকাজ জন্ম হয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সেজন্য আজকে পরিষ্কার করে দিচ্ছি, মৃত্যু ব্যক্তির ইসারে সবের জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় তার সন্তানগুলো মারা গেল, একমাত্র ছোট মেয়ে ফাতেমা ছাড়া নবীর মেয়ে কুলসুম, রুকাইয়া, জয়নাব মারা গেল, ইব্রাহিম মারা গেল, কাসেম মারা গেল। আল্লাহর নবী এদের জন্য কোরআন খতমের দাওয়াত, তিন দিনা দাওয়াত, চল্লিশা দাওয়াত, মৃত্যুবার্ষিকী দাওয়াত করেছিলেন। এমনকি যেই মৌলবীগুলো এখন খতম পড়ায়, ওরা নিজের বাপের জন্য মিলাদ দেয়, ওরা খতম পড়ায়? পড়ায় না, ওরাও জানে বেদাত। আমার ভাইরা বুঝতে হবে, এই বেদাত আল্লাহর নবীর যুগে ছিল না, যেটা ছিল না এটাকে এবাদত মনে করে সওয়াবের জন্য করা, এটার নাম কি? মোবাইল বেদাত না, মোবাইল কেউ সওয়াবের জন্য ব্যবহার করে না, ঠিক কিনা? মাইক বেদাত না, প্লেন বেদাত না, রেলগাড়ি বেদাত না, বেদাত মিলাদ বেদাত। এবারে আসুন, কি আছে? নবীর যুগে ছিল কিন্তু একরকম, এখন আর একরকম। দুরুদ কোরআনে যারা মিলাদ পড়ে তারা বলে কি? কোরআনে মিলাদ আছে, আল্লাহ মিলাদ পড়ে, ফেরেশতারা মিলাদ পড়ে, দলিল দেয় কোরআন দিয়ে, ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মিলাদ আছে, এটা কি মিলাদ? সাহাবায়ে কেরামদের সামনে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ নবী সাহাবীরা দুরূদ পড়েন নাই? নামাজে আমরা দুরূদ পড়ি না? নামাজে যে দুরূদ পড়ি সে দুরূদ বসে পড়ে দাঁড়াই পড়ি, সুরে সুর মিলাইয়া তারে তার মিলাইয়া পড়ি না একা একা পড়ি? বোঝা গেল দুরূদ পড়তে হবে, চলতে ফিরতে হাঁটতে বসতে দুরূদ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাতিন, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত করে দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করেন। দুরূদ পড়তে হবে, কিন্তু সেইটা কি এইটা যে সুরে সুর মিলাইয়া তারে তালে মিলাইয়া পড়ে মহাব্বতের সঙ্গে ইয়া নবী সালাম আলাইকা, এটা নাকি? এখন তো গেছে আরেক দিকে, এখন কতক্ষণ দুরুশে তাল দিয়ে পড়ে ধরে শাশুড়িকে পড়ুন বালাগাল উলা মহাব্বতের সঙ্গে। আমি স্পষ্ট বলতে চাই, বালাগাল উলা এইটা কি কোন কোরআনের আছে না হাদিসে আছে না কোন কিতাবে আছে? আছে, শেখ সাদির কবিতা, কার কবিতা? আর এই কবিতাটাকে মোলায়েম করার জন্য শয়তান সুন্দর সাজাইয়া গুছাইয়া একটা কাহিনী তৈরি করেছে। শেখ সাদি নাকি বালাগাল উলা বে কামালিহি কাশাফত দুজা বে জামালিহি হাসুনাত জামিউ খে সালিহি এই প্রশ্ন বলে আর পারেন না, ঘুমাই গেছেন। পরে স্বপ্নে দেখেন আল্লাহ রাসূল বলছেন, শেখ সাদি তুমি আমার জন্য করলা কি এত বড় কবি, ইয়া রাসূলুল্লাহ আপনার এই বন্ধু পড়েছি আর পারি না। এবার আল্লাহ নবী মিলাইয়া দিল, সাল্লু আলাইহি ওয়া সাল্লাম, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর পরে দুরূদ শিখিয়ে দিচ্ছেন, তাহলে আগে কি করে গেছেন? তাহলে কি দিন অসম্মত রেখে গেছেন? আল্লাহ বলছেন, আত্মাও তো আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি। ওই দিন বালাগাল উলা ছিল না, বোঝা গেল যেই দিন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, দিন মুকাম্মল হয়েছে, সেই দিন যেই বালাগুলোর জন্ম হয় নাই তারপরে যে বালাগুলো জন্ম নিয়েছে এইটা দুরুদ হতে পারে না, এটা কোন আমল হতে পারে না, সওয়াবের কাজ হতে পারে না, বরং ইসলামী দাহ্য করেছে কিনা। তাছাড়া বালাগুলোর অর্থ কি? বালাগা মানে পৌঁছিল, উলা মানে সর্বোচ্চ মাকাম, বেকামালিহি মানে নিজের যোগ্যতায়। আল্লাহর নবী এত বড় উচ্চ মর্যাদা লাভ করেছেন এটাকে নিজের যোগ্যতায় না আল্লাহর অনুগ্রহে? আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন বলছে হে নবী আপনাকে কি আল্লাহ এতিম পান নাই, পরে আশ্রয় করে দিয়েছেন? অজাদাকা বল্লান ফাহাদা আপনাকে পেয়েছেন দল্লান পথের দিশা হীন অবস্থায়, ফাহাদা আল্লাহ আপনাকে হেদায়ত দান করেছেন। আল্লাহ বলছেন ওয়ারা ফানা লাকা যিক্রাক আপনাকে উচ্চ মর্যাদা দিয়েছি আমি। আল্লাহ বলেন আমি উচ্চ মর্যাদা দান করলাম, বালাগুলো বলল কি নবী তার নিজের যোগ্যতা নিজের কামালতে উচ্চ মকাম লাভ করেছেন। কি ঠিক আছে? তামিল করলে জায়েজ করা যায়, কত কিছু জায়েজ করা যায়। এখন আমি সেদিকে যাচ্ছি না, আমি সোজা বলতে চাই এটা যদি শেখ সাদির কবিতা গুলিস্তা কিতাব পাইবেন, এটা কোনো হাদিসে নাই, কিন্তু সেইটা বাদ দিয়ে এই যে দুরুদ আসলো মিলাদ আসলো এইগুলো হলে এক ধরনের বেদাত। এই জন্য মনে রাখতে হবে বেদাত দুই রকম, কয় রকম? একটা হচ্ছে এই যেটা নবীর যুগে ছিল না, নতুন করে সম্পূর্ণ নতুন ভাবে এবাদত আকারে তৈরি করা হয়েছে, এটা এক প্রকার এবাদত। আর এক বেদাত, আর এক প্রকার হচ্ছে নবীর যুগে ছিল ভিন্ন পদ্ধতিতে, কোন নির্দিষ্ট পদ্ধতি ছিল না, নামাজের পদ্ধতি আল্লাহর নবী নিজে শিখিয়ে গেছেন, আল্লাহর নবীকে জিব্রাইল শিখিয়েছেন। যেদিন নামাজ ফরজ হল পরের দিন সকালবেলা পরের দিন জোহরের সময় আর জিব্রাইল এসে হাজির, আল্লাহর নবীকে বাইতুল্লাহর সামনে নিয়ে গেলেন, উজু করাইলেন, এরপরে নামাজ দাঁড় করাইলেন, দুই দিন পর্যন্ত নামাজ পড়াইলেন, একদিন শুরু টাইম একদিন শেষ টাইমে, একেবারে নামাজ কেমনে পড়তে হইবে কোন টাইমে পড়তে হইবে সবগুলো আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীকে শিখিয়ে দিয়েছেন। যারা বলছে সুবহানাল্লাহ, এটা এই জন্য যাতে করে কোন ফকির কোন মারেফাতপন্থী লোক এই কথা বলতে না পারে যে নামাজ তো কায়েম করতে বলেছে নামাজ তো পড়তে বলে নাই। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে জিব্রাইলকে পাঠিয়ে নামাজ শিখিয়েছেন, নবীকে পড়াইলেন এবং নবী সাহাবীদেরকে পড়াইলেন, এরপরে বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ওয়া আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা শুনে রেখো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ তোমরা ঠিক সেইভাবে সালাত আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সালাত থাকবে। এখন যারা বলে সালাত কায়েম করতে বলেছে তারা কি নবীর চেয়ে বেশি বুঝেছে? আল্লাহ নবী সালাত কায়েম করে দেখালেন এইভাবে, আর এখন সালাত তো মনে মনে পড়লে চলবে, আধা আতিকু তার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, কি লাগে না? হজ লাগে না। বই আছে আমার সামনে, এইটা বের করো, যে কিসের জামিনুর একটা বই আছে এখানে, বের করো। এই বইতে পরিষ্কার লেখা আছে আধা আতিকু তার একটা মাকাম আছে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া। আমরা যে তাওহীদ বলি এই তাওহীদ না, লেখছে তাওহীদ মাকামে তাওহীদ মানে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? এবাদত করতে করতে চিনি যেমন পানির সঙ্গে মিশে যায় ওরা আল্লাহর সঙ্গে ওরকম মিশে যায়, এর নাম ফানাফিল, এর নাম কি? তাওহীদ, আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। এই তাওহীদ এখানে আছে, এই বইতে লেখছে। এ পর্যায়ে উপনীত হলে হওয়ার মাধ্যমে এরফান বাধ্যাধিকতা, অর্থাৎ আরেকদের জন্য এরফান ছাড়া অন্য কোন এবাদত নেই, যদিও এবাদতের রূপে অনেক কিছুই করা হয় তবু এর তাৎপর্য হচ্ছে তাওহীদ। তাওহীদ, এই তাওহীদ মানে আমি এতক্ষণ তাওহীদ তা না, কিন্তু দেখতেছে মাকামে তাওহীদ অর্জন করার পর বন্দেগি করা কুফুরি। এবার নাউজবিল্লাহ লিখতে পারে, বন্দি করবো না, নাউজবিল্লাহ এবাদত করলে কুফুরি, এটা এবাদত করা যাবে না। এরপরে লিখছে এ প্রসঙ্গে হযরত গাউসুল আজম বড় পীর রাহমাতুল্লাহ আলাই বলেছেন মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফিরুন। বাংলা আবার উচ্চারণ লেখছে, এরপর অর্থ লেখছে, যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতের ইচ্ছা করেছে সেই কাফের। আল্লাহর সান্নিধ্যে পৌঁছার পরে যে ব্যক্তি এবাদতের ইচ্ছা করে সেও কি? কাফের। দলিল পেশ করছে কি দিয়ে? সুন্দর আয়াত কোরআন দিয়ে, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে, সূরা হিজর 99 নম্বর আয়াত। সুতরাং ইয়াকিন যখন এসে গেল আল্লাহর সঙ্গে মিশে গেল এরপরে আর ইবাদত লাগবে না, কোরআন আয়াত পেশ করে দিল। আমার ভাইয়েরা, এই লোকগুলো কোরআন দিয়ে মানুষকে গোমরা করে, কোরআনের ভুল ব্যাখ্যা করে। আমি জিজ্ঞেস করতে চাই, যেই পর্যায়ে উপনীত হলে পরে এবাদত লাগে না, বরং এবাদতের ইচ্ছে করলো কাফের হয়ে যায়, আল্লাহর নবী কি সেই পর্যায়ে পৌঁছেন নাই? তাহলে তো নবী এবাদত করলে তো নাউজুবিল্লাহ ভাষায় কি হয়ে গেছেন? আমি বলতে চাচ্ছি না, অথচ আল্লাহর নবীর জীবনী পড়েন, আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার ক্ষমতা নেই, আমার বসিরার ভাইয়েরা খুব ভালো করে চিন্তা করবেন কে কি বলল। মুফতি জসিমউদ্দিন রহমানের সমালোচনা অনেকে করে, বিরোধিতা কেন করে এটা ভালো করে বুঝবেন, কেন করে এই কারণে করে, এখন শুনবেন কেন করে, খালি শুরু করছি এখন, আর দুই কোনটা বসেন না, তারপর শুনবেন ইনশাআল্লাহ কি কি আছে, বই সামনে আছে, একের বই খুলে খুলে দেখানো হবে এই বইতে কিভাবে লিখেছে এরা, একজন প্রত্যেকের জবাব দেওয়া হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার ক্ষমতা নাই, এশার নামাজের একদিন আজান হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বললেন ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, না নামাজ হয়ে যায় নাই, আপনার জন্য অপেক্ষা করছে, আল্লাহর নবী উযু করছেন, বেহুশে পড়ছেন, চার চার বার বেহুশে পড়েছেন, পঞ্চমবারে বললেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর অনুমতি পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন, নামাজ শুরু হয়ে গেল। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সুস্থ হলেন, উযু করলেন, দুইজন সাহাবীকে ডাক দিলেন, এক পাশে আব্বাস আর এক পাশে আলী অথবা বেলাল, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে মসজিদে যাচ্ছেন, আল্লাহর নবীর পা দুটো বুখারী হাদিসে বলা হয়েছে ওরে যে লাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছিল, কোরআন স্পষ্ট বলেছে লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা মা তাআখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন। এরপরে যদি কোন পীর বলে, কোন বুজুর্গ বলে, ওলি নামদারি শয়তান বলে যে আধ্যাত্মিকতার চূড়ান্ত গেলে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেলে, মাকামে তাওহীদ অর্জন করলে ইবাদত লাগে না, আমার জাতি চিৎকার মেরে বলো সেগুলো পীর না শয়তান। আমার ভাইয়েরা, এগুলো ওলি না শয়তানের ওলি, আল্লাহর ওলি না শয়তানের ওলি। ওলি কয় রকম, এক প্রকার আউলিয়া উল্লাহ আল্লাহর ওলি, আর এক প্রকার শয়তানের ওলি। কার ওলি এই লোকগুলো? কার ওলি? ওলি ঠিক আছে, মাগার কিসের ওলি? শয়তানের ওলি। আল্লাহর ওলি না, কার ওলি না? এখন আয়াতের অর্থটা কি খুব ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন আপনারা। তাফসীরে ইবনে কাসির খুলে এই সূরা হিজরের 99 আয়াতের আয়াত বার করেন, ওইখানে পরিষ্কার বলা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আয়াল মাউত। এইখানে ইয়াকিন মানে নিশ্চিত বস্তু, মানে মৃত্যু। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন তোমরা মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। এই ইয়াকিন মানে আল্লাহর রাসূল ব্যাখ্যা দিয়েছেন মৃত্যু, আর এই পীর ব্যাখ্যা দিল কি আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম। আমরা কি আল্লাহর নবীর ব্যাখ্যা মানব না পীরের ব্যাখ্যা মানব? এই পীরের আসলে এ পর্যন্তই না, এই পীর ধরা ফরজ সাবেত করলো কেমনে? দলিল আছে না? দলিল আছে, একটু দৃষ্টিভাবে শুনেন। কোরআনে এক দলিল পেশ করে, মুরিদরা কোরআন পড়তে পারে না কিন্তু দেখবেন এক মুখস্থ আছে, অবতাগু ইলাইহিল ওসিলা, আগেও জানে না পরেও জানে না, পরে জিগাইবেন আগে কি আছে, আগেও একটা অংশ আছে পরে একটা অংশ আছে, মাঝখানে বাদ দিয়ে পড়লো। এই জাতি এই রোগে আক্রান্ত, ইহুদি খ্রিস্টান এটাই করেছিল আল্লাহর কালাম যারা সমস্যাটা বাদ দিত। আমার দেশে দেখবেন অনেকে অনেক ইসলামের, আমার এই বক্তব্যের অর্থ এই না যে আমি সবগুলোকে একে পাইকারি কাফের বলতেছি, উদ্দেশ্য হচ্ছে এই যে যতটুকু ভালো কাজ করে অতটুকু আমার গ্রহণ করতে আপত্তি নাই, কিন্তু দুধের মধ্যে পিঁপড়া পড়লে, মাছি পড়লে আমরা কি পিঁপড়া সহ মাছি সহ দুধ খাবো, না পিঁপড়া মাছি ফেলে দিয়ে পিওর দুধ খাবো, কোনটা? ঠিক তেমনি ভাবে অনেকের মনে প্রশ্ন আসবে, তারা অনেক বড় বড় কাজ করেছে, এই জন্য বলেছি আগে বিয়ে করো তারপরে ঘর সংসার, ঠিক না? এই উদাহরণ দিয়ে মনে রাখতে হবে, আগে বিয়ে করে না, বিয়ে না করে একটা মেয়ে ধরে এনে তারে উজু করাইলো, গোসল করাইলো, হাত মোজা পরাইলো, বোরকা পরাইলো, পট্টি লাগাইলো, তাহাজ্জুদ পরাইলো, কোন লাভ আছে? এরকম অনেক কাজ করে কিন্তু শিরকে ঢুকাই দিয়া, কিছু ঢুকাই দিয়া, শিরকে ঢুকাই দিয়া এই লোকগুলো দলিল পেশ করে, আবু তাগু ইলাইহিল ওসিলা, এই ওসিলা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই বইটা আছে আমার সামনে, বইটা আছে, অনেকগুলো বইটা আছে এখানে, এই যে বসে পিঠা ফরজ ওসিলা তালাশ করো, এখানে লেখা আছে, বেদেমার ক্ষতি আছে, ওসিলা তালাশ করো। এবং সব পীরদের বইটা একটা দলিল পেশ করে, আপনারা মেহরবানি করে তাফসিরে ইবনে কাসির খুলে দেখবেন, ভারতীয় তাফসির না, ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশের তাফসির দলিল না, দলিল হচ্ছে আল্লাহর নবীর তাফসির, নবীর হাদিস দিয়ে তাফসিরে ইবনে কাসির তাফসির করেছে, তাফসিরে আমাদের সবচেয়ে উত্তম তাফসির হচ্ছে কোরআনের তাফসির, কোরআন দিয়ে করা, আমি তাও দেখাবো ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআনে যদি না পাওয়া যায় আল্লাহ নবীর হাদিস দিয়ে করা, তাফসিরে ইবনে কাসির এমন একটা তাফসিরের কিতাব যে কোরআনের তাফসির করেছে কি দিয়ে, হাদিস দিয়ে, নবীর তাফসির। আপনারা মেহরবানি করে যদি পীরের মুরিদরা থাকেন আল্লাহর ওয়াস্তে আমার সঙ্গে শত্রুতা না করে, আমার উপরে খেপে না গিয়ে আপনি মেহরবানি করে আল্লাহকে পাওয়ার জন্য, কোরআনকে সহি বুঝার জন্য কোরআনের ওই সুরায় ওই আয়াতটা খুঁজে বের করেন, অবতাকুমির ওসিলা, এরপরে আপনি তাফসির ইবনে কাসির দেখেন ওসিলার অর্থ কি, সেখানে লিখেছে পরিষ্কার আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। সে ওসিলা কি, আমালে নিরুদ্দেশ হবে তাহাতিহি, ওসিলা হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর অনুগত্য, আল্লাহ তাআলা যে ইবাদত পছন্দ করেন সেই ইবাদত করো, যেন বলেন সুবহানাল্লাহ, সেই নফল নামাজ রোজা হজ যাকাত এইগুলো। এরপরে তো ওই আয়াতের মধ্যেও বলা আছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করো, ওই আয়াতে বলা আছে না ওসিলা কি, ওসিলা জিহাদ, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় লড়াই করো, জিহাদ করো, যেভাবে আল্লাহর নবী করেছেন, সাহাবীরা করেছেন, সেইটার নাম হল ওসিলা। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওসিলা তালাশ করো, সেইগুলো বাদ দিয়ে ওসিলা নিয়ে গেল কোথায়? আপনারা আজানে দোয়া পড়েন না, আতি মুহাম্মাদ আনিল ওসিলা ওয়াল ফাদিলা, ওসিলা মানে কি এখানে, এইখানে ওসিলা মানে কি পীর, তাহলে অর্থ হবে এরকম আতি মুহাম্মাদান আল ওসিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন পীর দাও, যেই পীর ধরে উনি পরকালে নজর পাইবেন, এই অর্থ। ওসিলা মানে কি এখানে, ওসিলার অনেক অর্থ আছে, ওসিলা মানে এখানে হল মানজিলাতুন ইনদার রব, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সবচেয়ে মূল্যবান যে স্থান তার নাম হল মাকামে মাহমুদ, ওসিলা। আমরা দোয়া করি আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলাতা, হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ওসিলা দান করুন, ওই সম্মানিত মাকাম দান করুন। তাহলে এখানে ওসিলা মানে আরেকটা হয়ে গেল ভাইরা আমার, এরকম ভাবে পীর সাহেব আরেকটা দলিল পেশ করে, কোন মাসাদিকিন, আমি যতগুলো মাহফিলে প্রায় মাহফিলই শুনি যারা আমার আগে ওয়াজ করেন এই আয়াত দিয়ে শুরু করেন, এরপরে পীর সাহেবদের কারামতি বয়ান করা শুরু করেন, আমি কারামতকে অস্বীকার করি না, খুব ভালো করে মনে করেন, কারামত আউলিয়াকে অস্বীকার আমরা করি না, এটা আহলুস সুন্নাহ জামার আকীদা, এটাকে বিশ্বাস করা, কিন্তু কারামত কতক্ষণ পর্যন্ত মানব, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বিরুদ্ধে না যাবে, আর কোরআন হাদিসের বিরুদ্ধে যদি যায় ওই কারামত মানা যাবে। আসুন এবারে কিছু কারামতের কাহিনী বয়ন করবো ইনশাআল্লাহ, তার আগে এই ওসিলাটা পরিষ্কার করে নিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন পিজার বিষয়টা, কোরআনে বলছেন কুনু মাস সাদেকিন, সাদেকিনদের সঙ্গী হও, এই যে সাদেকিনদের সঙ্গী হইতে বললো, ভালো কথা, সঙ্গী হইতে বলছে, এখানে বায়াত দিতে বলছে পীর তিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়ার বায়াত দিতে বলছে, এখানে তরিকার কথা বলছে এখানে, তারপরে সাদেকিনদের সঙ্গী হও। আমি বলেছিলাম কোরআনের সবচেয়ে উত্তম তাফসির হল কোরআনের তাফসির কোরআন দিয়ে করা। আসুন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি তো বলেছ কুনু মাস সাদেকিন, সাদেকিনদের সঙ্গী হও, সাদেকিন কারা আমরা খুঁজে পাই না, আমার দেশের পিসাবরা কুনু মাস সাদেকিন পীর ধরো, আসলে কি পিসাবরা না অন্য কোন লোক আছে, একটু আপনি বলে দিলে ভালো হয়। আল্লাহ কয় হ্যাঁ এটা বলে দিচ্ছি যাতে করে তোমাদেরকেও ধোকা দিতে না পারে, বিভ্রান্ত না করতে পারে। এজন্য সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছেন সাদিকুন হচ্ছে ওরাই ওরাই উলাইকা মারিফা, আলেমরা যদি কেউ থাকেন, মাদ্রাসা ছেলেরা থাকো, খবরদার আমার বিরুদ্ধে গিয়ে তোমরা সমালোচনা করো না, তোমরা বরং বোঝার চেষ্টা করো আল্লাহ তাআলা কত পাঁচটা তাকিদ দিয়ে বলেছেন ওরাই সাদিকিন, উলাইকা মারেফা, আসাদেকুল মারেফা, মাঝখানে হুম তাকিদ আর এক মারেফা, এরপরে দুইটা জুমলা ইসমিয়া এটা আরেকটা মারেফা, এইভাবে পাঁচটা তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে সাদেকুন। এবারে দুইটাকে মিলান, কুনু মা সাদেকিন, তোমরা সাদেকিন সৎলোকদের সঙ্গী হও। সেই সৎলোক কারা তার পরিচয় দিচ্ছেন আল্লাহ সূরা হুজরাতের ১৫ নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় ওই সমস্ত মুমিনরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, এরপরে তাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই, কোন সবসময় নেই, সম্পূর্ণ মেনে নেয়, ইচ্ছা বা ইচ্ছা তার যুক্তিতে মিলুক বা না মিলুক সবগুলো মেনে নেয়, লামিয়ার তাবু, কোন একটা বিধানের ক্ষেত্রেও কোন রকমের সংশয় নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই। এরপরে ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করে, জিহাদ করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদেকুন। কাজী সৎ লোকদের সঙ্গী হও, আমিও বলি কুনু মা সাদেকিন, যাও ওই পাহাড়ে লড়াই করে যারা যুদ্ধ করে যারা ওদের সঙ্গে হয়ে যাও, মাশাআল্লাহ অসুবিধা আছে কিছু, সাদেকিনদের সঙ্গী হও। কিন্তু আমি বলি ঠিক আছে, ওলামা ইকরামদের সঙ্গেও তার মধ্যে বলা যায়, কিন্তু এই আয়াতকে দিয়ে এখন যে সুনির্দিষ্ট পীরের কাছে বয়াত হইতে হইবে, এরপরে ফকির হাকির উপর হাত, ফকির কে হাকির অমুক কে লেখছে না, এই বইটা বের করো, বায়াতের সিস্টেম বাড়ি করো, এখানে বই জমিতে আছে, বাড়ি করো, পনেরো পৃষ্ঠা পরে বাড়ি করো, বায়াত কে আমাইনে তরিকায় চিস্তিয়া কে চিস্তিয়া কাদিয়া নকশাবন্দিয়া কে, এরপরে লেখছে উপর হাত ফকির হ্যাঁ অমুক কে, এ আল্লাহ মেরে মাপ কে করে, এই লেখছে কে এস তরিকা মে কোন মা সাদেকিন দিয়ে বুঝলাম যে আলেমদের সঙ্গী হও, সাদেকিনদের সঙ্গী হও। এই সঙ্গী হতে কি আমাকে পীর ধরতে হবে, এরপর সেই পীরের অবস্থা কি, এই পীরে মরিদের অন্তরের খবর সব জানে, কি করে সব জানে। এখন এটা নাম বলতেছি না, বইটার নাম কি আর কে লিখেছে, কারণ বললে অনেক উচ্চ পর্যায়ে চলে যায়। বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলে এখন যে আলেমরা আছে তাদের মধ্যে একজন, এনে লেখছেন, এই ফুজুদ আহমদ দিয়ে দাও, ও এটা পাওয়া গেছে, এই যে আওয়ার বায়াত কে আমাই ওপার তরিকা তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়াকে উপর হাত ফকির মোহাম্মদ, এরপরে নামটা আছে, নামটা বললাম না, খলিফা জনাব কারি মোহাম্মদ অমুককে, আয় মেরে আল্লাহ উস তরিকাকে নেয়ামত তুমি মেরে নসিব কর, ওই তরিকার নেয়ামত নসিব করো, এরপরে আওর জামাতে রসুল্লামে মেরি হাসর কর, আমিন রব্বুল আলামিন। এই যে ফকির হাকিরের তরিকার উপর বায়াত না হলো তিস্তিয়া কাদেরিয়া, এই বায়াতকে আল্লাহ রাসূল নিয়েছেন। আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সেই দিন সাহাবায়ে কেরামদেরকে বললেন দিন মুকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে এরপরে একটা সোজা দাগ দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে হাদিস বর্ণিত মিশকাত শরীফ বাবুল ইতিসাম ইবনে কিতাব ওয়া সুন্নাহ ৩০ নম্বর পৃষ্ঠা আড়াই নম্বর লাইন, এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করছেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قتلنا رسول الله صلى الله عليه وسلم قطعا مستقيما, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সোজা দাগ দিলেন, এরপরে সুম্মা খাত্তা খুতুতান ইয়ামিনিহি ওয়া খুতুতান শিমালিহি, ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, বাম দিকে অনেকগুলো দাগ দিলেন, এরপরে মাঝখানে তাকে হাত রাখলেন, রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, এটা কার রাস্তা, মাঝখানে সোজা রাস্তা কার রাস্তা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ডানে বামে যে অনেকগুলো দাগ দিলেন, সেই দাগগুলোর দিকে ইঙ্গিত করে বলছেন ওয়াহাদিহি সুবুলুন, আর এই যে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছ, সুবুলুন সুবুলুশ শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তান, এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তায় রাস্তায় এক একটা শয়তান বসে আছে, কে বসে আছে, যখনই কোন ব্যক্তি এই সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখনই ওই শয়তান বলে এই তরিকায় ঢুকো, ওই তরিকায় ঢুকো, এই তরিকায় নাজাত পাওয়া যাবে, এইভাবে একটা তরিকায় ঢুকাইয়া দেওয়া হয়, তারপরে আর শয়তানের কোনো কাজ লাগে না, ঠিক কিনা। ওই শয়তানকে একজনে জিজ্ঞেস করেছিল, ওই বেটা শয়তান, একজন লোক সারা জীবন নাফারমানি করে গুনাহ করে এবারে তওবা তিল্লা করে মসজিদে ঢুকলো, তুই এটাকে গোমরা করো কেমনে, এরে গোমরা করা সহজ, এরে বুঝাই তুই সারা জীবন অন্যায় করেছ, পাপ করেছিস, এত অন্যায় করলে গুনাহ করলে আল্লাহ মাফ করিতে চান না, পীর ধরতে হবে, এই পীর ধরার উপায় নাই। এরপর আরো বুঝাই যে দুনিয়ার জজের কাছে কোনো কথা বলতে উকিল ধরতে হয়, আর যদি আল্লাহর কাছে কিছু বলতে হয় উকিল ধরতে হবে, এরপরে কবিতা বানায় যেই মামলার উকিল নাই সেই মামলার তদবির নাই, যেই মামলার তদবির নাই সেই মামলার মুক্তি নাই, এই বুঝাই দেয়। এরপরে একজন পীর ধরাইয়া দেয়, তারপরে আমি ইবলিসের যত কাজ সব ওই পীর সাহেবই করে, আর ইবলিসের কোন ওই ইবলিস রিটায়ার হয়ে যায়। আমার ভাইয়েরা আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন এই সোজা রাস্তাটা আল্লাহর রাস্তা, বাকি রাস্তাগুলো কার রাস্তা? শয়তানের রাস্তা। এখন আল্লাহর নবী যেদিন সোজা রাস্তা দেখাই দিলেন সেই সময় কোন তরিকা ছিল? এরপরে আল্লাহর নবী সাল্লাম নিজের পক্ষে আয়াত পেশ করলেন, কোন আয়াত? ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমা, এটা হলো আমার রাস্তা যা মুস্তাকিমান একেবারে সোজা একেবারে সরল, ফাত্তাবিউহু তোমরা সেই রাস্তা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা তোমরাই ডানে বামের অনেক রাস্তা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। আল্লাহ বললেন এই সমস্ত রাস্তা অনুসরণ করা যাবে না, একটা রাস্তা মানতে হবে, সেই রাস্তার নাম ইসলাম। সেই রাস্তার নাম কি? নবীর তরিকা ইসলাম। ওই রাস্তা ছাড়া কোন তরিকা আছে মুসলমানদের? কাজে আর কোন তরিকা নাই, সমস্ত তরিকা বাদ, একটা তরিকা, তার নাম কি? ইসলাম। এই ইসলামের তরিকা ছাড়া আর কোন তরিকা চলবে? এবারে দলিল আর একটা পাওয়া গেছে, কয় যে আল্লাহ কোরআনে বলছেন হিদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম উপর চালাও। সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের উপরে যাদের তুমি নিয়ামত দান করেছো, ওদের পথে। ওদের পথ কোনটা? ওইটা কোরআনে আজা বলা আছে, মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদা ওয়াসসালিহিন, নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা, সালিহিনদের রাস্তা, এই যে চারটি রাস্তা পাওয়া গেল। ও আমার ভাইয়েরা, এত বোকা মানুষদেরকে বুঝায়। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে বললাম তোমরা বড় রাস্তা চলবা, রাজপথে চলবা, রাজপথটা কেমন? যেই রাস্তায় ট্রাক চলে, বাস চলে, ঠেলাগাড়ি চলে, সিএনজি চলে, রিক্সা চলে, সব চলতে পারে, এই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। এতে কি রাস্তা চারটে না একটা হইল? মানে বড় রাস্তাটা কেমন তার পরিচয় দেওয়া হলো, এই না কথা? যে রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন, শহীদরা চলেছেন, এইটা দিয়েও মুরিদদেরকে বুঝায়, এই তো চারটে রাস্তা পাওয়া গেল, মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদা ওয়াসসালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফিকা। বুঝাই দিল নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা, সালিহিনদের রাস্তা, এবং মুরিদরা মাথা জুলায় ঠিকই তো, মুফতি জসিমের এক পরেও নাই। আমার ভাইয়েরা, পরিষ্কার বুঝতে হবে, একটা বোকা, একটা নাদান, একেবারে মফিসকে যদি বলা হয় যে প্রধান রাস্তা রাজপথে যাইবা, যেই রাস্তায় দেখবা রিক্সা চলে, বাস চলে, সিএনজি চলে, ম্যাক্সি চলে, ট্রাক চলে, লরি চলে, তাহলে কি ওই মফিস বুঝবে যে এরকম অনেকগুলো রাস্তা আছে? না, একটা বড় রাস্তা, সেই বড় রাস্তা পরিচয় এটা, এইটা মফিজও বুঝবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মফিজরা বুঝে না। তারা কি করে? তারা উম্মতকে বুঝায় এই তো অনেক রাস্তা পাওয়া গেছে, এই মফিজদেরকে আপনি কেয়ামত পর্যন্ত বুঝতে পারবেন না। কারণ এরা কি করে? এদের পীর হওয়ার সুযোগ আছে, এরা হাদিয়াত পায়, এরা কি করে? তাবিজ দেয়, এসব কাজগুলো এরা করে, এই জন্য বুঝলেও বুঝবে না। এরা কতাবাল্লাহু আলা কুলুবিহিম, এরা যখন কেউ হক কথা বলে তখন তাদের বিরুদ্ধে আন্দোলন করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মনে রাখতে হবে এই যে বিষয়গুলো আছে, অনেক তরিকা এইসব বইতে লেখছে, তা বাবারা জানিয়ে রাখবেন, এই যে প্রত্যেকটা বইতে লেখা আছে দোজকের আজাবের পথ। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, দোজকের আজাব জানিয়ে রাখিবেন, দোজকের আজাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে, তার মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। এই তরিকার প্রথম সবকখানা লিখিয়া ইজাজত দিলাম। আমার ভাইয়ের আসুন, এখানে বসে কিতাবে লিখেছে 126 তরিকা, 126 কোন কিতাবে লেখা আছে? এই কিতাব থেকে কোরআন শরীফ, কোরআনে 126 তরিকা আছে? বুখারীতে আছে? মুসলিমে আছে? তিরমিজিতে আছে? হাদিসের কোন কিতাবে আছে? তাহলে কোথায় আছে, কোন কিতাবে আছে? নিশ্চয়ই কোন পীরের লেখা কিতাবে আছে। কোথায় আছে? পীরের লেখা কিতাবে আছে, এছাড়া কোনো কিতাবে নাই। এরপরে লেখছে এই তরিকার মধ্যে আবার শর্টকাট হলো কোন দ্বারা সৃষ্টি সাবিরিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা কে জানে পড়েছিল আগে, বোধ আব্দুল হাকিম বলেছিল, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু ওই লোক ছাড়া যে আবা অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আমান ইয়া ওয়া ইয়া রাসূলুল্লাহ, কে আবা, কে অস্বীকার করলো? কাল আমান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, আমার তরিকা মানলো, সে নাজাত পাবে, শর্টকাট তরিকা। আর যে আমার তরিকা মানলো না, সে জাহান্নামে যাবে। তাহলে শর্টকাট তরিকা কি সাবেরিয়া না আল্লাহর রাসূলের তরিকা? আর এখানে কি লেখলো? শর্টকাট তরিকা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, না চিষ্টি তরিকে ধরো, সাবরিয়ে ধরো, তাদিয়ে ধরো। নবী কি কথা বলেছেন? নবী কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন নবীকে এই কথা বলেন, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে আপনি আপনার উম্মতকে বলুন, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার তরিকা মেনে চলো, আমার নকশা কদমে চলো। কার তরিকা চলবো? না চিস্তি সাবরিয়ে তরিকা, শর্টকাট তরিকা, কার তরিকা? আল্লাহর রাসূল সাহেবের এই তরিকাগুলো আসলো কোথা থেকে? আমার ভাইয়েরা, এবারে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বায়াতের কথা হাদিসে আছে, কোরআনে আছে। এখন দলিল পেশ করবে, আপনি বলবেন, দলিল তো জবাব দিয়ে দেবে। আর এই জন্য পরিষ্কার করবে, বায়াত কোথেকে আসলো, খেলাফত কোথেকে আসলো, এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। খেলাফত বায়াত মুসলিম জাতির এক গুরুত্বপূর্ণ একটা নেয়ামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে হাদিসে বলেছেন, বুখারী শরীফের একটা অধ্যায়ের শিরোনাম হচ্ছে, বাবুন আল ইমামু জুন্না, ইমাম ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, এই ইমামের অধীনে ঢালের আড়ালে থেকে যেরকম মানুষ যুদ্ধ করে, ঠিক তেমনি ভাবে ইমামের নেতৃত্বে মানুষরা আল্লাহর বিধান কায়েম করবে, আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহর হুদুদগুলো নাফেজ করবে, এমন ইমাম থাকবে। এই ইমাম ছিল, সেই ইমামকে বায়াত দেওয়া জরুরি। সেই ইমামকে বায়াত দেওয়া কি? এই ইমামের বায়াত না দিলে সে জাহেল হয়ে যায়, কুফুরি মৃত্যু হয়। হাদিসে বলা আছে, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার গর্দানে বায়াতের রশি নাই, সে ব্যক্তি মাতা মিতাদান জাহিলিয়া, জাহিলি মৃত্যুবরণ করলো। এই হাদিসগুলো দলিল পেশ করে। কোরআনেও বলা আছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযা ইউবায়ুনাকা তাহতা শাজারা। কিন্তু বুঝতে পারা আয়াতগুলো কেমনে নাযিল হয়েছিল? বায়াত তো আছে, বায়াত কোরআনে আছে, হাদিসে আছে। এমনকি এত গুরুত্বপূর্ণ বিষয় এটা, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটা বড় নেয়ামত ছিল। আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর লাশ পর্যন্ত দাফন করা হয় নাই, তিন দিন পর্যন্ত আল্লাহর নবীর লাশ পড়ে আছে, দাফন করা হচ্ছে না। কি জন্য? কারণ মুসলিমদের কোনো ইমাম নাই, কি নাই? লিডার নাই, মুসলিমদের ইমাম নাই, আমির নাই, যে কারণে আল্লাহর নবীর লাশ পর্যন্ত দাফন করা হয় নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো, তার কাছে বায়াত দেওয়া হলো, এই বায়াত দিয়ে আমির মনে হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবীর লাশ দাফন করা হলো, এরপরে কুফফার বিরুদ্ধে লড়াই করা হলো, আল্লাহর হুকুম কায়েম করা হলো, আল্লাহ নবীর পরে আবু বকর খলিফা হলেন। আবু বকরের খলিফা হওয়ার পরে আর মুসলিম বিশ্বে দ্বিতীয় আর কোন খলিফা ছিল? আবু বকরের পরে ওমর ইবনে খাত্তাব খলিফা হলেন। ওমর ইবনে খাত্তাব মুসলিম জাতির একমাত্র খলিফা, একজন খলিফা, তার কাছে মুসলিম বায়াত দিল। এই সময় আর কোন খলিফা ছিল? আবু বকর, ওমর, ওসমান আসলো, আর কোন খলিফা ছিল? এইরকম আর খলিফা থাকবে একজন। যখনই দুইজন খলিফার দাবিদার আসলো, তখনই পরিষ্কার হাদিস চলে আসলো, মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে, মিশকাত শরীফের বাবুল ইমারাতুল কদর মধ্যে হাদিসটা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরিষ্কার, ইজা বুইয়া লিখলিফাতাইন ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হয়, একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফার যদি বায়াত নেওয়া শুরু হয়, ফাকতুলুল আখিরা মিনহুমা, তোমরা ওদের দ্বিতীয়টাকে কতল করে ফেলো। কি করে ফেলো? আমি ওই বায়াতের হাদিস দিয়ে যারা পীর মুরিদি সাবেত করে, প্রমাণ করে, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি এই হাদিসটাও পীর মুরিদির বেলায় প্রয়োগ করবেন? কি যদি প্রয়োগ করেন, আসুন, আজকে বাংলাদেশের আপনারা যত পীর আছেন, যত খলিফা আছেন, সব খলিফাকে আলমা বারকাজুল উলুমার ইসলামিয়ার মাঠে জড়ো করি, এরপরে একজনকে রেখে তারপরে বাকি সব খলিফাকে কতল করে দেই। এটা আল্লাহ নবীর নির্দেশ। কার নির্দেশ? এটা আমার কথা না, কে নির্দেশ করেছেন? আল্লাহর নবী নির্দেশ করেছেন। মেশকাতে হাদিসটা আছে, পড়ায় মাদ্রাসায়, ইজা বুইয়া লিখলিফাতাইনি ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন একজন খলিফা থাকা অবস্থায় আরেকজন খলিফা বায়াত নেওয়া শুরু করে, তোমরা ওই দ্বিতীয় খলিফাটাকে কতল করে ফেলো। এখন বলবেন কি ওনারা? ওনারা বলবেন না না, এটা এই খলিফা না, এটা কোন খলিফা? এটা রাষ্ট্রীয় খলিফা, মুসলিমদের একজন খলিফা, সেই ক্ষেত্রে বলা হয়েছে। তো কতল দেখলে আপনি ওই খলিফায় যান, তাহলে বোঝা গেল ওই যে বায়াতের যতগুলো হাদিস আছে সব আয়াতগুলো হাদিসগুলো ওই রাষ্ট্রীয় খলিফার জন্য প্রযোজ্য, আপনার পীর মুরিদি খলিফার জন্য নয়, ঠিক কিনা? নতুবা যদি আপনি ওই বায়াতের হাদিস দিয়ে পীর মুরিদ সাবেত করেন, তাহলে আমি আপনাকে বলবো এই হাদিসটাও প্রয়োগ করতে হবে। এইখানে এক পীরের বই আছে, বললাম না বাংলাদেশের এক শীর্ষ পর্যায়ের আলেম, ছোটখাটো আলেম না, অনেক বড় আলেম, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার যিনি বর্তমান প্রিন্সিপাল, তার লেখা। ওনার এইখানে খলিফা আছে, খলিফাদের তালিকা দেওয়া আছে, এইখানে তালিকা আছে 636 জন। কয়জন? 636 কত হয়? 636 জন খলিফা আছে, লেখা আছে হযরতের খলিফাদের তালিকা সকলমে। উনি নিজে লিখেছেন, কোন সন্দেহ নাই, সকলমে। এই কিতাবের উর্দু আছে আমার কাছে, বাংলাও আছে, উর্দুটা আজকে পাইছি, আর অনেক কিতাব পাইছে আলহামদুলিল্লাহ। এই কিতাবে ও লিখেছে পীর সাহেব একেবারে মুরিদের ভালো মন্দ সবগুলো দেখে, কি করে লেখছে এখানে। সাহেব বা পীর কাকে বলে? আধ্যাত্মিক গুরু যারা বায়াত করেন তাদেরকে পীর বলে। কি সুন্দর লাগে বায়াত করে যারা, এক খলিফার বায়াত তো শেষ এখানে। এবার লেখছে পীর ফার্সি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধ, আরবিতে বলে শাইখ। যেহেতু তারা আধ্যাত্মিক সাধনা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যান যেখান থেকে তারা মানুষের আত্মিক রোগ ও চরিত্রের ভালো মন্দ দিক সম্পর্কে পরিপূর্ণ অবগত, আত্মিক রোগ ও চরিত্রের ভালো মন্দ দিক সম্পর্কে পরিপূর্ণ অবগত এবং মুরিদদেরকে পরিচালনা করতে সক্ষম, তাই তাদেরকে আরবি ভাষায় শায়েক এবং ফার্সি ভাষায় পীর বলা হয়। এটা কোন জাহেদের লেখা বই না, এই বই অনেক গুরুত্বপূর্ণ বই, এই বইতে এইভাবে লেখলো। এবারে আসুন, আমরা খলিফা খেলাফত ব্যবস্থা পাইলাম, এই খেলাফত ব্যবস্থা চলতেছিল, এই খেলাফত ব্যবস্থাটাকে খ্রিস্টানরা চিন্তাই করে নিয়ে গেছে। এখন গোটা দুনিয়ার খ্রিস্টানদের একজন পোপ আছে, একটা মরলে আর একটা পোপ তৈরি করে, এক নেতৃত্বে গোটা দুনিয়ার খ্রিস্টান ঐক্যবদ্ধ, আর মুসলমানদের মধ্যে খেলাফত বাইয়াতটাকে ঢুকে দিল পীরের মধ্যে। এখন তোমরা হাজার তরিকা তৈরি করো, আমরা স্পষ্ট কথা বলি, ওই যে এক রাখাল তিন মালিকের ছাগল পালতো, কয় মালিকের ছাগল পালতো, ছাগল দেখতে পেলে কাছাকাছি, এক মালিকের আর এক মালিকের ঢুকে যায়, শেষ পর্যন্ত মার খায় রাখাল ডেলি, চিন্তা করলো ছাগল এইবার একটা কাম করবো যেন প্যাঁচ না লাগে। এক মালিকের ছাগলের কান ফুটা করলো, আর এক মালিকের ছাগলের নাক ফুটা করলো, আর এক মালিকের ছাগলের গায়ে রং লাগাইয়ে দিল যাতে প্যাঁচ না লাগে। এইটা তুরাবালির ছাগল, এটা গুড়াবালির ছাগল, এটা মহাব্বত আলীর ছাগল, এইভাবে পার্থক্য করে দিল। ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টান লক্ষ্য করল, যদি মুসলিম জাতির একজন খলিফা থাকে, একজন ইমাম থাকে, তার নেতৃত্বে গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, যুদ্ধ করে, দিন কায়েম করে, তাহলে এই জাতির সামনে লড়াই করে টিকে থাকা সম্ভব না, ঠিক কিনা? এই জন্য এদেরকে ভাগ করো, এদেরকে ভাগ করো, মডারেট মুসলিম আর নরমি মুসলিম, মধ্যমপন্থী মুসলিম, চরমপন্থী মুসলিম, জঙ্গিবাদী মুসলিম, তরিকার মুসলিম, টুপি ভাগ করো, টুপি ভাগ করেছে, টুপি প্রথম গোল টুপি, পাঁচকলি টুপি, এরপরে আবার কি করো ওটাকে ভাগ করে, এবার একটা দোতলা লাগাও, তিনতলা লাগাও, এরপরে পাগড়ির কালার লাগাও, সবুজ পাগড়ি, হরা পাগড়ি, ধরা পাগড়ি, এইভাবে ভাগ করে করে, এর মধ্যে জিকিরের তরিকা ভাগ করে দাও, এইভাবে করে করে মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করে এখন ওরা চতুর্দিকে মুসলমানদেরকে মারতেছে, আর মুসলমানরা নিজেরা নিজেরা মারামারি করে কিনিয়া এই পাগড়ি কোনটা পরব, তরিকা কোনটা মানবো, এই নিয়ে যুদ্ধ করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনি ভাবে এই লোকগুলো হাজার তরিকা জন্ম দিল। তারপরে এবারে আসলো এই লোকগুলো আধ্যাত্মিক মাকামে গিয়ে সব দেখে, মুরিদের খবর কি আছে, অনেক কাহিনী। খাজা ওবাদুল্লাহ হারের কাছে মুরিদ হইতে আসলো ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মুসান্নিফ অনেক বড় আলেম, পীর সাহেব দেখলেন যে এই লোকের মধ্যে অনেক এলেম, অনেক এলেম, কয় না তোমার এত এলেম নিয়ে তোমাকে মুরিদ বানাবো না, জঙ্গলে চলে যাও, এবারে জঙ্গলে গিয়ে আট বছর থাকো, এলেম কমাও। আল্লাহ তাআলা কি বলছেন? অকুর রব্বি জিদনি এলমা। ছোটবেলায় যখন কোরআনের সবক নিয়েছিলেন তখন মৌলভী সাহেব কি পড়াইছিল? রব্বি জিদনি এলমা, রব্বি হে আমার রব, জিদনি আমাকে বৃদ্ধি করে দাও, এলমা আমার এলেম, আল্লাহ আমার এলেম বৃদ্ধি করে দাও। আর পীর সাহেব বলে এলেম কমাও, কোনটা মানবেন? আল্লাহ তাআলা পীরেরটা। জঙ্গলে যাও, জঙ্গলে চলে গেল, চিন্তা করলো জঙ্গলে বসে বসে করবো কি, গাছ কাটবো? উনি গা পাতায় পাতায় কোরআনের তাফসির লেখা শুরু করলেন, লেখতে লেখতে এক তাফসির কিতাব হয়ে গেল তাফসিরে কাবির। এরপরে আট বছর শেষ হয়ে গেল, আসলেন পীর সাহেব, দেখলেন এলেম আগে যা ছিল তার চেয়ে বাড়ছে, পাঠাইলাম কমাবার জন্য, গেল বাইরা তোরে মুরিদ বানানো যাবে না, আবার জঙ্গলে যা, আট বছর থাকাবার, এলেম কমা, এলেম কমাইতে গেল। এর মধ্যে আর কয় বছর বাঁচছে? মরণ এসে গেছে, মৃত্যুর সময় শয়তান এসে গেছে, শয়তানে বলতেছে আল্লাহ নাই, দলিল দেয় ও দলিল কাটে, একশো একটা দলিল, নাটক আর কি, একশো একটা দলিল কাটা শেষ। এই সময় ওই পীর সাহেব দেখতে পেল, যার কাছে ওই গেছিল মুড়ি দেওয়ার জন্য, দেখলো যে শয়তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে। পীর সাহেব তখন উজু করছিলেন, লোটা ফিকে মারলেন আর বললেন, যা কইয়ে দেখবি না দলিল এক আল্লাহ। এই যে পীর সাহেবের কাছে গেছিল একদিনের জন্য, মুড়ি ধরতে না পারলেও পীর সাহেব বাঁচাইলো, নইলে তো শয়তানের খপ্পরে পরে ইমান হারা হয়ে মারা যেত, কাজী বাবারা পীর ধরা ফরজ। কি সুন্দর সাজাই দিল নাটক, এই যে কাহিনী তৈরি করে, এই কাহিনীর ভিত্তি আছে? জাল কাহিনী, মিথ্যা কাহিনী। আপনারা তাফসিরে কাবির খুলে দেখবেন এই কাহিনী লেখা আছে কিনা, তাফসিরে কাবির এখন সব জায়গায় পাওয়া যায়। এই যে লেখলো এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, কোরআন বলছে রব্বি জিদনি এলমা, এবং রব্বি জিদনি এলমা রব্বি রব্বি নাকিসনি এলমা, আল্লাহ এলেম কমাই দাও। এরকম ভাবে আল্লাহর কুদরতকে পর্যন্ত এরা পরিবর্তন করে ফেলার ক্ষমতা রাখে। এখানে লেখছে এক কাহিনী, যেটা আমি প্রায় শুনাই আপনাদেরকে, আবারও শোনাচ্ছি, কারণ আমাদের এটা মনে রাখতে হবে। এখানে লেখছে কোন এক বুজুর্গ শামসি তিব্রিজির নকল, এটা আছে ভেদে মারেফাতের 15 নম্বর পৃষ্ঠায়। কি সুন্দর লেখছে, খুব ভালো করে শোনেন। লেখছে একদা হযরত তাবরিজির পীর সাহেব কেবলা তাহাকে বলিলেন, কেবলা তাহাকে বলিলেন, বাবা রোম শহরে একটি সুন্দর পাত্র আছে, উহাকে তুমি গরম করিতে পারো? তিনি উত্তর করিলেন, হুজুরের দোয়া থাকিলে আল্লাহর রহ ফজলে পারিব। পীরের আদেশ নিয়ে তিনি তখনই রোম শহরের দিকে রওনা হইলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর পথি মধ্যে ঝুপড়ির ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন। হুজুর বৃদ্ধকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিলেন, হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেহ নাই, একটি পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেদমত করিত, তাহার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়, ওই 12 বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খেদমত করিত, সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন, এখন উপায় না দেখিয়া কাঁদিতেছি। হুজুর বলিলেন, এই ঘটনা কি সত্য? বৃদ্ধ উত্তর করিলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নাই। তখন হুজুর বলিলেন, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল এবং বলিল, আমার দাদু কোথায়? দাদা সেনো বলে কোলে জড়াইয়া বলিল, দাদা তুমি তো মরিয়া গিয়াছিলে, এখন কিরূপে জীবিত হইলে? নাতি বলিল, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল। খাঁটি মুসলমান বাদশা, এই খাঁটি না গায়ে খাঁটি সার্টিফিকেটের মালিককে? দুনিয়ার একটা চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়ার সময় লেখে আমার জানা মতে, লোকটা ভালো লেখে কিনা? আমার জানা মতে, কারণ অন্তরের খবর আল্লাহ জানেন। আর আমাদের মাশাআল্লাহ পীর ওলিয়ে কামেল, পীরে মুকাম্মেল, হ্যাঁ জান্নাতের টিকিটধারী, এই বেটা ওই যে নিজে জান্নাতের কোন গ্যারান্টি আছে? তো টিকিট দিচ্ছে। লেখছে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছান হইল। বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন? তিনি বলিলেন যে আমি বলিয়াছি, হে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও। বাদশাহ বলিলেন, আফসোস, যদি আমার আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তার আন্দাজ নাই? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, আন্দাজ নাই? আল্লাহ কোরআনে বলেছে, কুল্লা শাইইন খলাকনাহু বিকদর, আমি সব কাজগুলো পরিমিত ভাবে সৃষ্টি করেছি। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ যা করেন সেই কাজে কারো প্রশ্ন করা, আপত্তি করা, ভুল ধরার অধিকার নাই। অহম ইউসআলুনা, দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ প্রশ্ন করবেন, কিন্তু আল্লাহকে প্রশ্ন অধিকার কারো নেই। এখানে বলল আন্দাজ নাই, এই বৃদ্ধার একটিমাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে, বাকি ছিল এই নাতিটি কি রাগ, দেখেন না লেখা এখানে, এই বৃদ্ধার একটিমাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে, বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগী গুজার করিত, এখন এটিও নিয়ে গেল। তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্ব গ্রহ নিয়ে আসিয়াছি। এইটা আবার টিকে লাগাইছে, মানুষকে গোমরা করে আরকে টিকে লাগাইছে। দেখেন এখানে কিন্তু বারবার বলল, বারবার স্মরণ করে দেওয়া হইল যে আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়াও, এখন দেখেন কি বলে, এই টিকে লাগাইছে। এ ধরনের কথা বলা আমাদের মতো সাধারণ লোকদের জন্য পরিষ্কার কুফুরি বলে গণ্য হইবে, কিন্তু আল্লাহ পাকের দেওয়ানা বান্দাগণ এসকের চরম হালতে অন্তরের ভারসাম্য হারাইয়া, খেয়াল রেখেন, ভারসাম্য হারাইয়া এক প্রকার বেহুশ হইয়া কদাচিত রূপ বলিয়া ফেলেন, বেহুশ বানাইলা, ভারসাম্য হারাই ফেলাইলা, পাগল বানাইলা। আগে গীতা বোঝা গেছিল, আগে তো বললো কুতুব সাহেব, আর এখন বানাইল কি, তাহলে মুহূর্তে মধ্যে পাগল বানাই ফেলাইলা। এই যে কাহিনী লিখিয়ে দিল, যদি পাগল হয় আমাদের আপত্তি নাই, পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, আর অসুবিধা আছে কিছু, কিন্তু তুমি আগে বললা কুতুব সাহেব, এই ধরনের কাহিনী দিয়ে যদি কারামতুল আউলিয়া বলা হয় কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আন্দাজ নাই প্রশ্ন করা হচ্ছে, এইগুলো নাম দিয়ে বলা হয় আল্লাহর অলি, আমরা আর যাই করি আর না করি এইগুলোকে আল্লাহ অলি মানতে রাজি নেই, ঠিক কিনা? তোমরাই তোমার পাগল বানাই দিলা, পাগল বানাই দিলা, ভারসাম্যহীন মানে কি পাগল? আমার ভাইয়েরা বেহুশ, হুশ নাই, হুশ নাই তো হুশ করাই যাওয়া হয়েছে না, এইরকম ভাবে। এরপরে আসেন, এই যে বিষয়গুলো আছে এগুলোর তরিকা তো অনেকগুলো বললাম, অনেক তরিকা আছে, হাজার তরিকা, এরপরে সব দেখে, এরপরে এদের মধ্যে আরো বিষয় আছে অনেকগুলো। আল্লাহর কাছে দোয়া করতে হবে জান্নাতের জন্য না জাহান্নামের জন্য, জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করা জায়েজ নাই। আল্লাহ রসুল নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই, তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই, এবং তোমার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানা চাই। আর পীর বলল কি, আল্লাহর সন্তুষ্টির, আল্লাহর দিদারের জন্য ইবাদত করতে হবে, আর জান্নাত জাহান্নামের জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করা শিরিক হয়ে যাবে, এই ধরনের কথা লেখা আছে। এরকম ভাবে পীর মুরিদের সব দেখে, এই জন্য পীরের ছবি অন্তরে বসাইতে হইবে, মোরাকাবা করতে হবে, এটা আমাদের পার্থক্য আছে। দেখেন আমাদের দেশে আমি বলে থাকি, আল্লাহর নবী গায়েব জানে কিনা এইটা নিয়ে ওলামাদের মধ্যে দুইটা গ্রুপ আছে। একদল আলেম বলেন যে আল্লাহর নবী গায়েব জানতেন না, আর একদল বলে গায়েব জানে, এই নিয়ে বিতর্ক আছে। কিন্তু এক ব্যাপারে দুই দল এক, অলিরা যে সব দেখে শুনেতে কোনো সন্দেহ নাই, কি নাই, সব দেখে, অলিরা সব জানে। হাসান বসরি, রাবেয়া বসরি পলাপলি খেলাচ্ছিল, এখন হাসান বসরি রাবেয়া বসরি কোথাও খুঁজে পায় না, শেষ পর্যন্ত যখন দেখা হলো জিজ্ঞেস, তুমি কইছিলা, কয়ে তুমি আমি পাইবে কেমন, আমি তো আল্লাহর আরশের পায়ের তলিকে পালাইছিলাম। আল্লাহর নবী যখন মেরাজ গেলেন, প্রত্যেকটা আসমানে নবীকে জিজ্ঞেস করা হলো, জিব্রাইলকে জিজ্ঞেস করো কে তুমি, জিব্রাইল তোমার সঙ্গে কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ডাকা হয়েছে, হ্যাঁ ডাকা হয়েছে, এরপরে দরজা খুললো, মারহাবা জানাইলো, এরকম দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানে দরজা খুলতে হলো নবীর জন্য, আর বুজুর্গ লাভ দিয়া আরশ পর্যন্ত চলে গেছে, একটা দরজা খোলা দরকার, সব খোলা ছিল আগের থেকে, বুজুর্গ নবীর চেয়ে বড় হয়ে গেল। আমার ভাইয়েরা, শুধু এ পর্যন্তই না, এই যে কাহিনী তাজকিরাত আলিয়া বইতে লেখা আছে, ইব্রাহিম রাবেয়া বসরির জীবনে দেখবেন, লেখছে ইব্রাহিম আধাম হজ করতে গিয়ে দেখে কাবা শরীফ নাই, খেয়াল করবেন, কাবা নাই, কি বলছে, কাবা নাই, সেজদায় পড়ে গেল, আল্লাহ কি অপরাধ করে ফেললাম, তোমার কাবা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আধাম তুমি অন্যায় করো নাই, আসল বিষয় হচ্ছে আমার অলি, আমার বান্দি রাবেয়া বসরি হজ করতে আসতেছে, কাবা তাকে আগাইয়া আনার জন্য চলে গেছে, এই জন্য কাবা হয় নাই। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, কাবা যখন গেল, কাবায় প্রত্যেকটা মুহূর্তে তো হচ্ছে, শুধু ফরজ নামাজটা পড়তে যতটুকু সময়, অতটুক সময় তওয়াফ বন্ধ থাকে, ফরজের সালামটা ইমাম সব ফিরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তওয়াফ শুরু হয়ে যায়, বাইতুল্লাহ সবসময় তওয়াফ চলে, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া হয়। এখন কাবাজে চলে গেল, ওই লোকগুলোর তওয়াফের অবস্থা কি আর নামাজেরই অবস্থা কি? তখন একটু চিনতে পড়ছে, চিনতে পড়ে বলল কি না আসল কাবা যায় না, ছায়া কাবা গিয়েছে। আমি বললাম আগেরটা বোধহয় ভুলে গেছেন। ওই বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন এই বাজারে যাবি না মসজিদে যাবি, মসজিদে যাব। আবার ঘুরেই বলেন মসজিদে যাবি না বাজারে যাবি, বলে বাজারে যাবো, তার মানে কি? আগেরটা ভুলে গেছে, বলেন নাই আগে যে কি বলছে ভুলে গেছে, শেষেরটা মনে আছে ওইটাই সে কয় বুঝে রাখছে। এই জন্য যদি বলেন শেষে বাজার তো বাজার যাবো, শেষে মসজিদ মসজিদ যাবো, ঠিক এরকম আগেটা ভুলে গেছে। আমি জিজ্ঞেস করলাম আপনি না আগে বললেন ইব্রাহিম ইবনে আদহাম হজ করতে গিয়ে কাবা খুঁজে পায় নাই, আর এখন কেন ছায়া কাবা গেছে, ছায়া কাবা গেলে আসল কাবা তো রয়ে গেছিল, খুঁজে পাইল না কেন ওটা? এই যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, এই বিষয়গুলোকে দিয়ে আমার দেশে ইসলামের ভিতরে শিরিক আর বিদআত ঢুকিয়েছে, ইসলামের তৈকে ঢুকিয়েছে, এই জন্য মনে রাখতে হবে। আমি সেজন্য বলেছি দুইটা জায়গায় আমাদের সমস্যা, একটা হলো শাসক আর একটা কি? এবারে আসুন মুসলিমদের কাজ কি আল্লাহ তাআলা বলছেন, ভালো করে শুনুন, আল্লাহ তাআলা বলছেন আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আবার ওদের তৃতীয় অংশটা, প্রথম অংশ ছিল ভূমিকা, দ্বিতীয় অংশ ছিল আমাদের কি ইসলামের শত্রু কারা, এবারে তৃতীয় অংশ আমাদের এখন করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন আমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তিনটা কাজ, কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মান দাআ ইলাল্লাহি, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান করবো কার দিকে? না কোনো দলের দিকে, কোনো মতের দিকে, দাআ ইলাল্লাহি, আল্লাহর দিকে আহ্বান করতে হবে। আল্লাহ করে আরো বহুত বলেছেন উদউ ইলা সাবিল রব্বিকা, এক আল্লাহর দিকে ডাকো। দুই নম্বরের কাজ হলো ওয়ামিলা সালিহান, নিজে নেক আমল করতে হবে, কি করতে হবে? তিন নম্বর কাজ ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর সে বলবে আমি একজন মুসলিম। মুসলিমরা কাজ করবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য কাজ করবে? কার তরিকায় কাজ করবে? নবীর তরিকায় না আর কোন তরিকায়? এখন যারা ইসলামের জন্য আরেক দল আছে রাজনীতির মধ্যে কাজ করে, এটা আবার বাধ্য হোক কি জন্য? এরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ইসলাম কায়েম করবে, আছে এরকম? আমার ভাইয়েরা, আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদে ইউদিল্লুক আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি পৃথিবীর সংখ্যা গরিষ্ঠ লোকের, দুনিয়ায় অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, ভোটের অনুসরণ করেন, রায়ের অনুসরণ করেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে দূরে সরিয়ে দিবে। কারণ কারণ হচ্ছে দুনিয়া যে ভোট দেওয়া হয়, এই ভোটে মেথরের ভোট, জেনাকারের ভোট, বেশ্যার ভোট, এরকম পাগলের ভোট, এরকম মদখরের ভোট, জুয়াচোরের ভোট মূল্য এক কিনা? এক। এরপরে গণতন্ত্রের ধর্ম, আব্রাহাম লিঙ্কনদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, এই ধর্মের মূল বক্তব্য হচ্ছে ইসলামের যেমন কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে জনগণ ছাড়া কোনো ইলাহা নাই, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে ইসলাম বলে ওই আইন আসবে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে এবং জনগণের কল্যাণে। আমরা এটাকে বললে এবার বলতে পারি অব দা আল্লাহ বাই দা ওহি ফর দা পিপল, আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত বলেছেন ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রব্বিকা, হে নবী আপনার পথই আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি কেবলমাত্র তার অনুসরণ করবেন, ওহির অনুসরণ করবেন। নবীকে অনুসরণ করতে বলা কিসের অনুসরণ? ওহির অনুসরণ। ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রব্বিকা, ওহির মাধ্যমে আইন আসবে। আর গণতন্ত্রের বক্তব্য কি? আইন কানুন করতে আসবে গভর্নর অব দা পিপল বাই দা পিপল ফর দা পিপল, জনগণই আইন তৈরি করবে, জনগণের জন্য ব্যবহার করবে, জনগণ প্রয়োগ করবে। ও আমার ভাইয়েরা, ইসলামের সঙ্গে এত সাংঘর্ষিক, এরপরে এই তরিকায় আল্লাহ নবীকে ইসলাম কায়েম করেছেন, তাহলে আমরা ইসলাম কেমনে কায়েম করব? আমাদের সামনে পথ খোলা আছে। আপনারা দেখেন বর্তমান বিশ্বে আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত আছে, মিশরের হুসনি মুবারককে জনগণ ক্ষমতা থেকে নামিয়েছে কিনা, বাংলাদেশে এরশাদকে ক্ষমতা থেকে নামিয়েছিল কিনা। ঠিক এরকম ভাবে যেই জনগণ একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারে, ক্ষমতা পরিবর্তন করতে পারে, এই জাতিকে বুঝান যায় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর বিধান চলার হুকুম চলবে না। যেই দেশে 3 লক্ষ মসজিদ আছে, 3 লক্ষ ইমাম আছে, কোটি কোটি মুসল্লি আছে, সেই জাতি যদি আজকে রাজপথে নেমে যায় আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না, তাহলে এই জাতি ইসলাম কায়েম করতে কোনো সময় লাগবে। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা দিন কায়েমের জন্য ইহুদি খ্রিস্টানদের তরিকা, গণতন্ত্রের তরিকাকে আমরা ঘৃণা করি, বর্জন করি, নবীর তরিকা নয়। আমরা বলি সে কথাই যা কোন কবি বলেছেন, তার সামনারসি বা কাবা এ আরবি কেই রাহ কে তুমি রবি বতুরকিস্তানাস, হে আরবি তুমি যেই রাস্তায় চলছো এটা মক্কার রাস্তা না, এটা মগের পাড়ার রাস্তা, ঠিক কিনা? এজন্য খেলাফে পয়ম্বর কাছে রাহগজিদ কে হারগজ বা মঞ্জিল নাখা হাদরসিদ, নবীর তরিকা বাদ দিয়া যত ইসলাম কায়েমের জন্য লাফালাফি করো, ইসলাম কায়েম করতে পারবে? ইসলাম কায়েম করতে নবীর তরিকা করতে হবে। নবী কি ভোট নিয়েছিলেন? আল্লাহর নবী যখন এই তাওহীদের দাওয়াত দিলেন যেদিন, ওই দিন আল্লাহ নবীর বিরুদ্ধে সব চলে গেল। পরের দিন আবু তালেবের কাছে মক্কার কুফফাররা চলে আসলো, বলল আবু তালেব তুমি তোমার ভাতিজাকে বলো সে কি চায়, যদি মক্কার নেতৃত্ব চায় আমরা নেতৃত্বের তাজ তার মাথায় পরিয়ে দিব, যদি সে সুন্দরী নারী বিয়ে করতে চায় সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করে দিব, আর যদি সে ধনবান হতে চায়, ধনী হতে চায়, আমরা তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু তালেব প্রস্তাব করলো, আল্লাহর নবী কি বলছেন? যে ঠিক আছে, একটু মিলেমিশে হুকুমত কায়েম করে বলেছিলেন, আল্লাহর নবী পরিষ্কার বলে দিলেন, চাচা আপনি ওদেরকে জানিয়ে দিন ওরা এইগুলো নয়, আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয় আর আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তকালের জন্য কালিমাতুস শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে পারবো না। আমি দাওয়াত দেই কার জন্য? আল্লাহর জন্য। দাওয়াত দেবো কার দিকে? এই জন্য আল্লাহর দিকে আহ্বান হবে, নিজে আমল করতে হবে। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং পরিচয় দিবে আমি মুসলিম। আমার পরিচয় কি? আমাদের পরিচয় কি? মুসলিম। এই পরিচয় নিয়ে মাঠে কাজ করতে হবে। আমরা কাজ চাই, দল চাই না, নেতৃত্ব না, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা যুবক আজকে এই স্লোগান দিবে, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, আল্লাহর বিধান কায়েম করব, আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, আমাদের গুলি করো, আমাদের ট্যাঙ্ক দিয়ে পিষে দাও। এরকম যদি লক্ষ লক্ষ জনতা বাংলাদেশের 3 লাখ ইমাম সাহেবরা খালি ময়দানে চলে আসে, সেই দেশে কোন সামরিক বাহিনী বলো, ট্যাঙ্ক বলো, গুলি বলো, কেউ গুলি চালাতে সাহস করবে? কিন্তু আজকে মুসলিম জাতি সেই নবীর তরিকা বাদ দিয়ে আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, আল্লাহ আমার নবীহিন্না, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ করছি, আল্লাহ আমাকে ওই 5টা কাজ আদেশ করেছেন। কে আদেশ করেছেন? সেই 5টা কাজ কি কি? আমরুকুম বিল জামাতে অবিসামি আত্তাতে অবিল হিজরাতে ওয়াল জিহাদে, আমি তোমাদেরকে বলছি তোমরা 5টা কাজ করো। একটা কি? 1 নম্বর জামা, একটা ঐক্যবদ্ধ জামার অধীনে চলে আসো, তোমাদের আমির বানাও, আমিরের কথা শুনবে আর মানবে, হিজরত করবে আর জিহাদ করবে আমির নেতৃত্বে। এই 5টা কাজ। এই কাজের মধ্যে গণতন্ত্র নাই, সমাজতন্ত্র নাই, রাজতন্ত্র নাই, কোন তরিকা নাই, সমস্ত কিছু বর্জন করে একমাত্র এক তরিকা আসতে হবে, যে তরিকার নাম কি? যে তরিকার নাম কি? ইসলাম। এই তরিকায় যদি আমরা আসতে পারি, যে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? মুমিনরা এখন বলবেন যে আমরা যে লড়াই করব, জিহাদ করব, আমরা দিন কায়েমের জন্য আন্দোলন করব, এইটা করব, আমাদের কি শক্তি আছে? আমাদের শত্রুদের কাছে অস্ত্র আছে, ভারতের কাছে 15 লক্ষ সৈন্য আছে, আমেরিকার মেরিন সৈন্য আছে, এরকম ভয় দেখানো হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, যুগে যুগে আল্লাহর নবীদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন কাফেরের বিরুদ্ধে, সেই সব ক্ষেত্রে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না কম ছিল? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? তালুতের যুদ্ধে আর জালুতের বিরুদ্ধে তালুতের যুদ্ধ মুসলমানদের সংখ্যা কম ছিল বেশি ছিল? কম ছিল। সাহায্য করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিশাল বিশাল দলের বিরুদ্ধে বিজয় দান করেছেন। বিজয় দান করেছেন কে? আমার ভাইয়েরা, ইতিহাস আপনাদের সামনে আমি অনেক সময় বলেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধের আগের রাত্রে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আগামী দিন সকালে এমন এক ব্যক্তির হাতে আমি খয়বরের যুদ্ধের জন্য কমান্ডারের ঝান্ডা দিব যাকে আল্লাহ এবং আল্লাহর রসুল ভালোবাসে এবং সেও আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে। এই জন্য বলেন সুবহানাল্লাহ। ওমর আব্দুল খাত্তাব বলেন, আমি সারা রাত্র চোখের পানি ঝরাইলাম যেন সকালবেলা আমার নামটা চলে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাম ফিরিয়ে বললেন, আলী কোথায়? বসতে আর বাকি রইল না। ওই যেই লোকটার আল্লাহ রাসূল প্রশংসা করেছেন সেই লোকটা আলী ছাড়া আর কেউ নয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চক্ষু উঠেছে, সে ফজরে আসতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে ডাকো। নিজের মুখের থেকে লালা চোখে লাগিয়ে দিলেন, চোখ ভালো হয়ে গেল। ঝান্ডা হাতে দিয়ে বললেন, যাও খয়বরের যুদ্ধে তোমাকে কমান্ডার দায়িত্ব পালন করতে হবে। আলী যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ঢাল ভেঙে গেল। আল্লাহর রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে থাবা দিয়ে খয়বরের দুর্গের যে লোহার গেট ছিল লোহার গেটটাকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে আরম্ভ করলেন। যুদ্ধে বিজয় হল। এবারে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, আলী শুনতে পেলাম যুদ্ধের এক পর্যায়ে নাকি তোমার ঢাল ভেঙে গিয়েছিল, কেমনে যুদ্ধ করেছ? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে করতে যখন আমার ঢাল ভেঙে গিয়েছিল তখন আমি খয়বরের লোহার গেটটাকে থাবা দিয়ে নিয়ে যুদ্ধ করেছি, ঢাল বানিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী একটু দেখাও তো কেমনে করেছিলাম। এবারে সে আগের মতো বাঘের মতো বাম হাত দিয়ে থাবা মারলেন, একটু নড়াতে পারলেন না, ডান হাত দিয়ে ধরলেন, নাড়াতে পারছেন না। এবারে দুই হাত দিয়ে চেষ্টা করলেন, কিছুই করতে পারছেন না। আলী লজ্জা পেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই আলী, আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম, খয়বরের যুদ্ধে যখন তোমার ঢাল ভেঙে গিয়েছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য করেছেন, তুমি হাত দিয়ে থাবা মেরেছ, থাবা ছিল তোমার, সাহায্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যে আল্লাহ তাআলা খয়বরের যুদ্ধে আলীকে সাহায্য করেছেন সে আল্লাহ এখন জীবিত আছেন কিনা, সাহায্য করতে পারেন কিনা? কিন্তু সেজন্য দরকার সেই রকম একদল যুবকের। ওহুদের যুদ্ধ চলছে, এই সময় একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার চেহারা, এই আমার বাহু, যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জান্নাত। সাহাবা বলল, বাহাবা, জান্নাত? আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, বিশ্বাস করো না বাবা বললা কি জন্য? কয়ে, না জান্নাতে এত সহজ সেজন্য বাবা বলেছি। কয়ে, একটা খেজুর বের করলেন, দুই তিনটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারনা বললেন, এতগুলো খেজুর খেতে গেলে জান্নাতে যেতে আমার অনেক দেরি হয়ে যাবে। তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে লাগলেন। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে যায় ঠিক তেমনি ভাবে তরবারি নিয়ে ওদের যুদ্ধে কুফফাদের ভিড়ের মধ্যে ঢুকে গেল, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে ফেলছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক ফিরে আসো, ফিরে আসো, মুসলমানদের কাতারে চলে আসো। যুবক ফিরে তাকালো, ঠোঁটে রক্ত, মুস্কি হাসি, বলছে, না আমাকে জান্নাতের দিকে যেতে দাও, আমি ওহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, আমাকে বাধা দিও না, আমি জান্নাতে যেতে চাই, আমাকে ছেড়ে দাও। শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে কবরে রাখলেন। আমার ভাইয়েরা, আজকে সেরকম যুবকের দরকার যারা কুফফারদের কোন হুঙ্কারকে ভয় করবে না, কুফফারদের অস্ত্রকে ভয় করবে না, ভয় করে শুধুমাত্র কাকে? আল্লাহকে ভয় করবে। এই জন্য এরকম মুসলমানদের সাহায্য করবেন। সাহাবাগণ তাই করেছিলেন। আপনারা জানেন আল্লাহ মোতার যুদ্ধে আল্লাহর রসুল কমান্ডারদের নাম বলছেন। এক নাম্বার কমান্ডার নিজের পালক পুত্র জায়েদ বিন হারেসার কথা বললেন, হারেসা জায়েদ শহীদ হয়ে গেলে আর নিজের আপন চাস্ত ভাই জাফরকে বানাইবা, জাফর শহীদ হয়ে গেলে আব্দুল আবিল রওয়াহাকে বানাইবা, সে শহীদ হলে অন্য কাউকে বানাইবা। এই সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যুদ্ধের কমান্ডার লাগে একজন। আল্লাহর নবী তিন তিনজন কমান্ডারের নাম বলেছেন, তারপরেও বলেছেন অন্য একজনকে বানাই নিবা, পরে নিশ্চয়ই এই তিনজন শহীদ হবে। অনুমতি আনে তোমরা দাবি দাবা ছাড়াই চলে আসো। যায়েদ বিন হারেসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বড় হয়েছি, আপনি আমার বাপ, আপনি আমাকে যুদ্ধের কমান্ডারের নাম ঘোষণা করেছেন, আমার মা আয়েশা শুনেছেন, আমার কারো থেকে অনুমতির প্রয়োজন নেই, আমি চললাম, রওনা হয়ে গেলেন। জাফর গেলেন তার স্ত্রীর কাছে, স্ত্রী তার সন্তান আছে, বলে দোয়া করে, আমি একটু দোয়া করবো, আমিন বলো। স্ত্রী দোয়া করতে লাগলে, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে বিজয় লাভ করে সহি সালাম ফিরিয়ে আনো। তরবারি বের করলেন, পিঠে মৃদু আঘাত করে বলে, স্ত্রী হাত নামাও। তোমার এই দোয়া কবুল হবে না। আল্লাহর নবী আমার আগে একজনের নাম বলেছেন, আমার পরে একজনের নাম বলেছেন, এই যুদ্ধে নিশ্চিত আমি শহীদ হব, তোমাদের সঙ্গেই আমার শেষ দেখা, আর দেখা সাক্ষাৎ হবে না। এই বলে তিনি রওনা হয়ে চলে গেলেন। আর স্ত্রীদের তাকান নাই, সন্তানরা আপা বলে কাঁদছে, তাদের দিকে তাকান নাই, মায়া ঢুকে যাবে, এইভাবে চলে গেলেন। ও আমার ভাইয়েরা, তৃতীয় কমান্ডার আব্দুল বিন রওয়াহা নতুন বিয়ে করেছেন, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই, বাসর রাত্রি ছিল, ঘরের বাইরে থেকে শুনলেন স্ত্রী কোরআন তেলাওয়াত করছে, স্ত্রীকে বলছে আমি তোমার স্বামী আব্দুল রওহা এসেছি, একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী আমার নাম যুদ্ধের কমান্ডার ঘোষণা করেছেন, আমার দ্বারা তোমার কোন হক আদায় হয় নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। স্ত্রী বলল আমি একটু ঘরে আসো, তোমাকে দেখতে চাই। আব্দুল রওহা বলছেন না ঘরে যাব না, তোমাকে দেখলে তোমার মায়া আমার মধ্যে চলে আসতে পারে, যুদ্ধে যদি বাধা সৃষ্টি হতে পারে। স্ত্রী বলল আমি তোমার সঙ্গে কোন রকম প্রেম বিনিময় করব না, আমি শুধু তোমাকে দেখতে চাই যাতে কে আমাদের চিনতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহেব বলছেন না, যদি তাই উদ্দেশ্য হয় তোমার দেখার কোন দরকার নেই, যে আল্লাহর হুকুম মেনে চলতে পারো, আল্লাহর রাসূলের তরিকায় চলতে পারো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠের মালিক, ওই আল্লাহ তোমাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। এইবারে তিনি জওনায় চলে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ও আমার ভাইয়েরা, এই ছিল সাহাবাগণের ইতিহাস। এই জন্য যুগে যুগে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেছেন, আমাদের নবী যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, নবীকে হত্যা করার জন্য ঘেরাও করে আছে। ও আমার ভাইয়েরা, এরপরে নবী ধুলা বালু নিলেন, চোখে মারলেন, আল্লাহ বলছেন আমার রমাইতা এজ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা, ধুলা মারতে হয়েছে, ধুলা আপনি মারেন নাই, ধুলা মেরেছেন আপনি, বরং আল্লাহ মেরেছে। কে মেরেছে? সাহায্য করলেন, বের হয়ে চলে গেলেন, পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন। আমার কি দরকার ছিল পাহাড়ে যাওয়ার? আল্লাহকে সাহায্য করতে পারতেন না? না, পাহাড়ে গেলেন, সেই পাহাড় কেমন? পাহাড়ে আমরা উঠেছি, আমার সঙ্গে যারা হজে গেছিল তাদেরকে বলি, এই যে আমাদের সঙ্গে টাকরা টাকরা লোক যায়, ওই যে আমার সামনে বসা আছে আমাদের কি ভাই যেন, হ্যাঁ, নূর মোহাম্মদ ভাই, এই যুবক মানুষ, আমরা টার্গেট নিলাম, আমাদের পক্ষ থেকে উড়ে দেখে আসবে গিয়া, অসুস্থই বলো যাওয়া সম্ভব হয় নাই, এরকম আমি উঠেছি, আমি অনেকবার উঠেছি, বহুত সেই গাড়ে সুরে গিয়েছি, এক পাহাড় ডেঙ্গি আর এক পাহাড়, এরপরে সেই গুহা। আল্লাহর নবীকে ওখানে যেতে হলো কি জন্য? আল্লাহ আগে সাহায্য করতে পারতেন না? না, ওখানে গেলেন, গুহায় আশ্রয় নিয়েছেন, কাফেররাও সে পর্যন্ত গিয়েছে, এরপরে আল্লাহ ওখানে মাকড়সার জ্বালা দিয়ে আর কবুতরের ডিম দিয়ে সাহায্য করেছেন, শিক্ষা দিলেন আল্লাহর নবীর সুন্নাহ, ময়দানে নামতে হবে, লড়াই করতে হবে, পাহাড়ে যেতে হবে, যুদ্ধ করতে হবে, তারপরে আল্লাহ সাহায্য করবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের চেয়ে আল্লাহর নবীর রক্ত, আল্লাহর নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি ছিল না কম ছিল? কোরআন পড়ে আমি প্রায় বলি, আজকে এটা একটা পূর্ণাঙ্গ লেকচার করতে চাই। আমার ভাইয়েরা, আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হতে শুরু করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন, দ্রুত মুখস্থ করার জন্য। আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসেন খেয়াল করুন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য, জলদি মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার দরকার নাই, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঠোঁট নাড়াচাড়া করার দরকার নাই, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত কষ্ট দিতে চান না। আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়ে কষ্ট করছেন, আল্লাহ বলছেন এত কষ্ট দরকার নাই, ফালা আল্লাকা বাখিউ নাফসাকা আলা আসারিহিম ইল্লামি উমিনু বিহাযাল হাদিস আসাফা। আপনি কি আফসোস করে এই লোকগুলো ঈমান আনবে না বলে আপনি কি মারা যাবেন, আপনি নিজেকে ধ্বংস করবেন? এত দরকার নাই। নবী তাহাজ্জুদ আদায় করছেন, ইবাদত করছেন, আল্লাহ বলেন কিছুক্ষণ ঘুমান, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা أوزد عليه ورتل القرآن ترتيلا। হে নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কামলিওয়ালা, উঠো, রাতে কিছুক্ষণ ইবাদত করো, আর কিছুক্ষণ ঘুমাও, অর্ধেক বা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে একটু কম। এত মায়া, সারা রাত্র ইবাদত করা দরকার নাই। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ তাআলা আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে কথা বলছেন, সাহাবায়ে কেরামদের আওয়াজ, কারো আওয়াজ বড় ছিল, ওমর বিন খাত্তাব অন্য কোন সাহাবীর আওয়াজ, নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেল, নবীর আওয়াজ চাপা পড়ে গেল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ইমানদারগণ খবরদার খবরদার, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না, এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত আমল নামাজ রোজা হজ যাকাত জিহাদ নফল ফরজ সব বরবাদ করে দেওয়া হবে। নবীর আওয়াজের জোরে আওয়াজ কথা বলো। এমনি ভাবে গোটা কোরআনে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সম্বোধন করে বলেন নাই ইয়া মুহাম্মদ, বরং বলেছেন ইয়া ইয়াহিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, এরকম নবীদের নাম ধরে ডেকেছেন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা নাম ধরে এমন ডাক দেন নাই, বরং বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। এত মর্যাদা যেই নবীর, যেই নবীর প্রতি ভালোবাসা, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবীকে যখন ওহুদের ময়দানে লোহার পোশাক পরাছিলেন, লোহার টুপি পরাছিলেন, আজকে মনে রাখতে হবে জুব্বা পরা যেমন নবীর সুন্না, টুপি পাগড়ি পরা যেমন সুন্না, ঠিক সেরকম ভাবে লোহার পোশাক পরাও কি সুন্না, এটা পালন করতে হবে। আমরা তো শুনি নবীর দান দান শহীদ হলো, কেমনে শহীদ হয়েছে অনেকেই জানে না। আল্লাহর নবী সে ওহুদের যুদ্ধে লোহার বর্ম পরে ময়দানে নেমেছেন, কুফফাররা দেখলো এই লোকটাকে তরবারি আঘাত করলে চলবে না, তীর মারলে কাজ হবে না, সেজন্য তারা কৌশল অবলম্বন করলো, একটা বড় পাথর যদি মাথায় মারা যায় লোকটা বসে পড়বে, এরপরে তার নিজের শরীরে যে লোহা আছে এই লোহা ঢুকে মারা যাবে। এই পরিকল্পনা নিয়ে যখন বিশাল এক পাথর আল্লাহর নবীর মাথায় ছুঁড়ে মারল, আল্লাহ নবীর মাথার লোহার যে হেলমেট ছিল ওই লোহাটা ভেঙ্গে গালের দিয়ে ঢুকে দাঁতে আঘাত করলো, দুইটা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেল। একটু দাঁতে ব্যথা হইলে লোক পাগল হয়ে নাচতে থাকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আর আল্লাহর নবীর গালের মধ্যে লোহা ঢুকে মারি ভেঙ্গে দাঁত পড়ে গেল, এমনকি লোহাটা ঢুকে রইল ভিতরে। যুদ্ধের শেষে একজন সাহাবী এই লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে জোরে কামড় দিলেন, লোহাটা বের হলো ঠিকই, এত জোরে টান দিতে হলো ওই সাহাবীর দুইটা দাঁত পর্যন্ত পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন সেই নবীকে যখন তায়েফের ময়দানে এই পাথর মারা হলো, ওহুদের ময়দানে পাথর মারা হলো, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ তালা ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি? ফিরান নাই। কেন ফিরান নাই? আল্লাহ তালা কি নবীর উপর অসন্তুষ্ট হয়েছিলেন, সম্পর্ক নষ্ট হয়েছিল? আল্লাহ তালা সে উত্তর দিয়েছেন, কোরআন বলছে অদ্দোহা বাল্লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই, আপনার প্রতি সন্তুষ্ট হয় নাই, বলে তাহলে আপনি কেন আমাকে এত মার খাওয়াইলেন, আপনি কেন ফিরান নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম স্পষ্ট বলে দিয়েছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলি لكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا ما هو متى نصر الله أم حسبتم তোমরা কি মনে করেছ আন্তা দুখুল জান্নাতা, জান্নাতে এমনি ঢুকে যাইবা, খুব সহজে ঢুকে যাইবা, মিষ্টি মিষ্টি সুন্নাত পালন করবা আর জান্নাতে ঢুকে যাইবা, ওয়ালাম্মায়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের উপর আসবে না ওই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, তাদের উপরে কঠিন মুসিবত কঠিন দুর্ভিক্ষ ভূমিকম্পের ন্যায় শত্রু আক্রমণ এসেছে, হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, এমনকি স্বয়ং রসুল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? ও মুসলমান, এই কঠিন পরিস্থিতিতে যাওয়ার পরে মুসলমানদের নবী রসুলরা পর্যন্ত সর্বাত্মক ময়দান অবতীর্ণ হওয়ার পরে তারপরে আল্লাহর সাহায্য এসেছে, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য এসেছে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, ইতিহাস আপনারা জানেন, মূর্তি ভাঙলেন, কেমনে ভাঙলেন, শেষ পর্যন্ত নমরুদরা ধরে আনলো, একদিকে একটা ওহিদবাদী মমিন। আমার ভাইয়েরা, তোমাদেরকেও সে ইব্রাহিমের থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা সূরায়ে মুমতাহানার 4 নম্বর আয়াতে বলেছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা আমানু মাহু, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে আদর্শ রয়েছে, উসওয়া রয়েছে, নমুনা রয়েছে। কি নমুনা আছে? ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে ভাষণ দিয়েছিল, তারা বলেছিল ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই, তোমাদের থেকে আগে, এরপরে অমিম্মা তাআবুদুনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, পূজা করো, আনুগত্য করো, আমরা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না, অবাদা বাইনানা অবাইনাকুম আদাওয়াত ওয়াল বাগদা আবাদান, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা ঘৃণা বিদ্বেষ শুরু হলো। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ এক আল্লাহর দিকে ফিরে আসবে। এরকম আমাদেরকেও প্রত্যেকটা মুমিনকে দাঁড়াতে হবে, আমরা তোমাদের এই সমস্ত বিধান মানি না, আমরা তোমাদের দেব দেবী মানি না, তোমাদের খাজা গাজা ল্যাংটা কিচ্ছু মানি না, দুনিয়ার সব একদিকে থাকুক, তুমি একা দাঁড়িয়ে যাও। ইব্রাহিম একা দাঁড়িয়েছেন, আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিমকে আল্লাহ বলেছেন একটা জাতি। অত ইব্রাহিম তো একটা ব্যক্তির নাম, ব্যক্তিকে জাতি কেন বলা হলো? এজন্য যে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত যত লোক তাওহীদের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে, একদিকে বাতিল নমরুদের বাহিনী, সামরিক বাহিনী, জনগণ, অস্ত্র একদিকে, আর একদিকে এক ইব্রাহিম দাঁড়িয়ে আছে। যেহেতু কিয়ামত পর্যন্ত সমস্ত তাওহীদবাদী মুমিনের পক্ষে একজন ইব্রাহিম প্রতিনিধিত্ব করছেন, এজন্য আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ঠিক তেমনি ভাবে আমরাও যদি আজকে সমস্ত বাতিলের বিরুদ্ধে, খাজা বাবার বিরুদ্ধে, গেজা বাবার বিরুদ্ধে, পীর বাবার বিরুদ্ধে, সমস্ত জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, কোরআন সুন্নাহর হুকুমতের জন্য দাঁড়িয়ে যাই, আমাদের বিরুদ্ধে দুনিয়া সব থাকবে, আমাদের পক্ষে কে আছেন? কোরআন পরিষ্কার বলছে দালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, মুমিনদের মাওলা আছে, তার নাম কে? আর কাফেরদের কোন মাওলা নাই, ওবামার কোন মাওলা নাই, বুশের কোন মাওলা নাই, ইহুদির কোন মাওলা নাই, মুমিনদের কে আছেন? এই মাওলা সাহায্য করবেন, তবে শর্ত আছে, শর্ত একটাই, সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, এরপর আল্লাহ বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিম ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হও। ও মুসলমান জাতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আগুনে নিক্ষেপিত হওয়ার আগ পর্যন্ত তার চেষ্টা চালিয়ে গেলেন, লড়াই চালিয়ে গেলেন, আগুনে নিক্ষেপ হওয়ার পরে তার ক্ষমতা শেষ। আল্লাহর নিয়ম হল বান্দার ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়, ঠিক কিনা? এই জন্য কবি ইকবাল বলেছেন ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরে নুসরত কো উতর সকতে হ্যায় কাতারাব্বি। ও মুসলমান, সেই বদরের মতো ফেজা তৈরি করো। আল্লাহ তারা বদরে যেরকম ভাবে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছে, সে আল্লাহ জীবিত আছেন কিনা? ওই আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের সমস্ত বোমাগুলোকে ঠান্ডা করে দিয়ে মুমিনদের জন্য দখল করার সুযোগ করতে পারেন কিনা? আজ ভি জো করে ইব্রাহিম কা ইমা পয়দা, আগ করে সিকতি হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা। ও মুসলমান জাতি, যদি ইব্রাহিমের মতো তাওহীদবাদী ঈমান, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান নিয়ে তৈরি হতে পারো, যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? মুসার একই কাহিনী, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিন, আমার আর কোনো ক্ষমতা নেই, আল্লাহ বলেন মুসা তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত আসার, তাই এসেছ, এখন তোমার ক্ষমতা শেষ, হাতে লাঠি আছে, লাঠি মারো, লাঠি মারার ক্ষমতা শেষ হয় নাই, লাঠি মারলো। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বনী ইসরাইলদের জন্য নীল নদের রাস্তা তৈরি করে দিয়েছেন, যে বলুন সুবহানাল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের বিরুদ্ধে মুসাকে মুক্তি দেওয়ার জন্য নদীর ভিতরে রাস্তা করে দিলেন, ফেরাউনকে চুবিয়ে মারলেন, ওই আল্লাহ তারা এখনো জীবিত আছেন কিনা? ওই আল্লাহ তারা আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে মুমিনদেরকে আমেরিকার হোয়াইট হাউস দখল করে ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? কিন্তু শর্ত একটা, ইমিসলে কালিম হো আগর মারকা আজমা কুই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গেলা তাকাফ। ও মুসলমান জাতি, সেই মুসার মতো লাঠি নিয়ে, তাওহীদের শপথ নিয়ে, শিরক বিদাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি ফেরাউনদের মোকাবেলায় নামতে পারো যে আল্লাহ ওই দিন সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন ঠিক কিনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জুলাইকা সাতটা দরজা বন্ধ করে দিয়ে ভিতরে গিয়ে বলল এই তারা আসো। জুলাইকা ইউসুফ আলাইহিস সালাম দেখলেন চতুর্দিকে দেওয়াল, সামনে দরজা তাও বন্ধ। উনি কি বসে বসে তাসবিহ পড়েছিলেন, খতম পড়েছিলেন, দুরুদে নারিয়া, খতমে খাজেগান, আরো কত খতম পড়েছিলেন নাকি? উনি দৌড় দিলেন। কেন দৌড় দিলেন? তিনি দেখেন না যে দরজা চতুর্দিকে বন্ধ, চতুর্দিকে দেওয়াল, তারপরে কেন দৌড় দিলেন? মুসলিম জাতিকে শিখিয়ে দিলেন, নবী বুঝতে পারলেন আল্লাহর নুসরত আসার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, এখন আমার কিছু চেষ্টা করার সুযোগ আছে, এইখান থেকে দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে, এরপরে আমার ক্ষমতা শেষ। এই বলে যখন তিনি দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইউসুফ তোমার ক্ষমতা ছিল এই দরজা পর্যন্ত আসার, তা করেছ, এবার আমার ক্ষমতা শুরু হচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাতটা দরজা খুলে দিয়েছেন। ধরুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের জন্য খুলতে পারেন কিনা এখনো? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিউন রাব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। তবে শর্ত হচ্ছে সেই নবীদের মতো বাইরে নামতে হবে, ঘরে বসে চলবে না। কয় যে পীরের এখন মাথা টিপতে দরজন লাগে। ফজাইল ইবনে ইয়াজ রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ছিলেন, পীরদের সমস্ত তরিকায় তার নাম আসে। উনি ওই সময় মক্কা মদিনার বড় আবেদ নামে পরিচিত, আর ওই সময় বড় আলেম মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, পাহারাদারি করছেন। ওনার ছাত্র বলল, হুজুর আপনি তো পারেন এই কষ্ট না করে মক্কায় গিয়ে থাকতে, জমজমের পানি খাইবেন, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাইবেন, কেন খামাখা কষ্ট করছেন? বড় পিসা হবেন, লক্ষ লক্ষ মুরিদ হবে, কেন কষ্ট করছেন? তখন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই ফজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে পত্র লিখেছিলেন। এই পত্রটা শুনে আমি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পত্রটা শুনে ভালো করে তিনি লিখলেন, ইয়া আবিদাল হারামাইন লাও আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু। ও মক্কা মদিনার আবেদ ফজাইল ইবনে আয়াজ, তুমি মক্কায় বসে ইবাদত করছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ ঠিকই, জামজাম পান করছো, বাইতুল্লাহ তওয়াফ করছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করছো, ঠিকই আছে, অনেক বড় কাজ করছো। কিন্তু জেনে রাখো, আজকে আল্লাহর দিন ধ্বংস হচ্ছে, আল্লাহর বিধানকে পরিবর্তন করা হচ্ছে, মুসলিম জাতিকে উলঙ্গ করে পিরামিড তৈরি করা হচ্ছে, কোরআনকে পায়খানায় ছুড়ে মারা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, আল্লাহর কালামের বিধানকে এক এক করে বাতিল করা হচ্ছে, সেইগুলোর জন্য তোমার কোনো ভূমিকা নাই, জেনে রাখো। লাও ইয়া বেদাল হারামাইনে লাও আবসারতানা ও মক্কা মদিনার ইবাদতকারী, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে তুমি ইবাদত করছো না আমার ইবাদতের তুলনায়, তোমার ইবাদত খেলনা ছলনা ছাড়া আর কিছুই না, কারণ তোমার নবীর দিন যেই দিন কায়েম করার জন্য নবী নিজে রক্ত দিয়েছেন, নবী লোহার পোশাক পরেছেন, নবী ময়দানে ছেড়েছেন, নবী মক্কা ত্যাগ করেছেন, আর তুমি সেই দিন কায়েম করতে না গিয়ে মক্কায় গিয়ে ইবাদত করতে রত হয়ে গেছো। لو ابصرتنا لعلمت انك بالعباده تلعب من كان يخذب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب তুমি যখন ইবাদত করতে বসো তখন তোমার ইবাদত করতে জজবা আসে, জজবার এক পর্যায়ে তোমার চোখ দিয়ে পানি বের হয়ে আসে, কানতে কানতে তোমার বুক ভিজে যায় চোখের পানি দিয়ে, ভালো কথা চোখের পানি ঝরানো ভালো, কিন্তু জেনে রাখো আমাদের যখন যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সুন্নাহ যুদ্ধ করতে করতে আমাদের জজবা আসে, আমাদের রক্ত দিয়ে, গালের রক্ত, চোখের রক্ত, মুখের রক্ত, মাথার রক্ত, বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জিবাগুলো, আমাদের জুব্বাগুলো বুঝে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। তুমি যখন ইবাদত করতে বসো, রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাজুস সানাবকে আল গুবারুল আতিয়াবু, তুমি যখন ইবাদত করতে বসো তখন আতর গোলাপ মিশক আম্বার লাগিয়ে বসো, সুগন্ধে মুগ্ধ হয়ে যায় মানুষেরা। ভালো কথা, সুগন্ধি আল্লাহর নবী ব্যবহার করেছেন, আমি খারাপ বলছি না, কিন্তু জেনে রাখো আমাদের আতর গোলাপটা শুনে রাখো কেমনে হয়। আমাদের যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানের ধুলাবালু আর ওই ঘোড়ার পায়ের খুরের আঘাতের সঙ্গে যে অগ্নিস্ফুলঙ্গি বের হয়ে আসে, ওইটা মিলে আমাদের আতরের কাজ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আতরের জন্য জান্নাতের গ্যারান্টি না থাকলেও আমার আতরের জন্য জান্নাতের গ্যারান্টি আছে। আল্লাহ রাসূল বলেছেন, যুদ্ধের ময়দানের ধুলাবালু আর আল্লাহর জাহান্নামের ধোঁয়া কখনো একত্র হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যখন মৃত্যুবরণ করবে, যত বড় পীর হও বুজুর্গ হও না কেন, তোমাকে তোমার কাপড় চোপড় খুলে ল্যাংটা করে গোসল করানো হবে, আর তোমাকে নতুন কাপড় দেওয়া হবে। আর আমি আল্লাহর রাস্তায় ইবাদত করছি, আমি যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার রক্ত মাখা কাপড় চোপড় শুদ্ধ, আমাকে গোসল দেওয়া হবে না, কবরে দেওয়া হবে। কারণ হচ্ছে এই, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের মাঠে এই জখম খাওয়া লোকেরা, শহীদ লোকেরা যখন উঠবে, ইয়াসরুবু দামান, তাদের জখমগুলো তাজা হয়ে যাবে, রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্কে, রংটা হবে রক্তের, জ্ঞানটা হবে মিশক আম্বারের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে গোসল দেওয়া হবে না, সেই মিছিলে আল্লাহর নবী রক্তাক্ত তিনি থাকবেন, আবু বকর ওমর ওসমানরা সমস্ত সাহাবীরা যুদ্ধ করেছেন, জখম হয়েছেন, কেউ শহীদ হয়েছেন, কেউ জখম খেয়েছেন, সবাই সেই রক্ত মাখা জামানে উঠবে, সেই ময়দানে আমরাও থাকবো ইনশাআল্লাহ। তোমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে, আর কারণ তুমি বড় জগৎ বিখ্যাত পীর, আমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে না, বরং আরো লোক আসবে না ভয়েতে, কোন সময় হামলা আসে। জেনে রাখো তোমার জানা যায় লক্ষ লক্ষ লোকের দরকার আছে, কারণ তুমি মরে গেছো, যত বড় পীর হও বুজুর্গ মরে গেছো, আর আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি, আমার জীবিত আছি। আল্লাহ আমাকে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, জেনে রাখো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমার মৃত্যু বলো না। বলুন সুবহানাল্লাহ। আমি জীবিত, কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দিতে হবে, আমার কোনো হিসাব নাই, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির ভিতরে রুহু দিয়ে জান্নাতের আরশের পায়ার তলে ঘোরার সুযোগ দিয়ে দিবেন, আল্লাহর আরশের নূর আমি দেখতে পাবো সেখানে বসে বসে। আল্লাহর অলিরা, এটার নাম অলি, আজকে আমাদের এই সব লোকদের নাম অলির তালিকায় নাই, আব্দুল আবর অলির তালিকায় নাই, বুখারী অলির তালিকায় নাই, মুসলিম অলির তালিকায় নাই, ইমাম আহমদ হাম্বল অলির তালিকায় নাই। অলির তালিকায় পাইবেন যত কি আছে, যারা জীবনে জিহাদ করে নাই, লড়াই করে নাই, কেবল খানকা তৈরি করেছে আর কেবল শিরিকে মানুষ উদ্বুদ্ধ করেছে, বলছে পীর সালাল্লাহকে পাওয়া যাবে না, নফসের জিহাদ করো, আর এরকম ভাবে ইহুদি খ্রিস্টানদের মিশনগুলো বাস্তবায়ন করেছে, আজকে তাদের নাম আমরা পাই অলির তালিকায়, ঠিক কিনা? অলির তালিকার মধ্যে ইমাম বুখারীর নাম শুনুন, কোন সময় ইমাম মুসলিমের নাম, ইমাম আমাদের হাম্বলের নাম, ইমাম ইবনে তাইমিয়ার নাম, এগুলোর নাম নাই, ইবনে কুদামার নাম, এরা বড় বড় মুজাহিদ ছিলেন, এদের নাম নাই আমার ভাইয়েরা। এই জন্য মনে রাখতে হবে, আজকে আমাদের চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে, এই মজলুম মানবতাকে মুক্তির জন্য আল্লাহ কোরআনে আহ্বান করছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো ও যুবকেরা, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, দিনের জন্য লড়াই করছো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালে ওয়ান নিসায়ে ওয়াল বিলদান, অত অসহায় পুরুষেরা, নারীরা, শিশুরা ফরিয়াদ করে বলছে রব্বানা, এই ফরিয়াদ আসছে ফিলিস্তিন থেকে, আফগানিস্তান থেকে, কাশ্মীর থেকে। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালে, অসহায় পুরুষেরা, নারীরা, শিশুরা ফরিয়াদ করছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিম আহলুহা, ও আমাদের রব আমাদেরকে জালেম ও দূষিত জনপদ থেকে বাঁচাও, রক্ষা করো, ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য দাও নেতা, ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসিরা, আমাদেরকে দাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী। এই আহ্বান আসছে, এই আহ্বানের সাড়া দেওয়া দরকার আছে কিনা? ফির তুঝে এক বার করনি হ্যায় জাহাঁ কি রহবরি, ফির তুঝে এক বার করনি হ্যায় জাহাঁ কি রহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদারবান, ও যুবকেরা আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য সালাহউদ্দিন আইয়ুবি, মোহাম্মদ বিন কাসেম, তারিক বিন জিয়াদ, এরকম যুবকদের মতো আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সাহাবায়ে কেরামদের যখন বলা হলো ইন্নান নাস কদ জামাউ লাকুম ফাখশাউহুম, সাহাবায়ে কেরাম বলা হলো বিশাল সৈন্য সমাবেশ করা হয়েছে, ভয় করো গেলে সব মেরে ফেলবে। সাহাবারা ভয় পেয়েছিলেন না আনন্দ মেতে উঠেছিলেন। আল্লাহ বলেন ফাযাদাহুম ঈমানা, ঈমান বৃদ্ধি হলো এবং তারা আরো নাচতে লাগলেন, এই তো আমরা শহীদ হব, আল্লাহর রাস্তায় জীবন দেব, আল্লাহর জন্য জীবন বাজি, মরণে শহীদ বাঁচলে গাজী, এই স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কুফফাররা ভয় পেয়ে পালিয়ে গেছিল ঠিক কিনা? আমাদেরকে আমরা মরলে কার জন্য, বাঁচলেও কার জন্য? সেই জন্য আমাদের মনে রাখতে হবে তন দিয়ে বাদে মুখালিফ সেনা ঘাবরা আয়ো কাব, ইয়ে তো চলতি হয় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে, তোমরা হচ্ছ সেই উর্ধ্বগগনের বাস পাখি, যেই পাখি ঝতফান দেখলে ভয় পায় না, বরং আরো সামনে উপরে উঠতে থাকে। ঠিক আমাদের সামনেও যত বাধা আসবে আমরা ততই আল্লাহর কাছে শাহাদতে তামান্না পেশ করতে পারবো ঠিক কিনা? আসুন সেজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, সর্বত্র কোরআনে বিধান কায়েমের জন্য, শিরক মুক্ত বেদাত মুক্ত হয়ে, সমস্ত তরিকা মুক্ত হয়ে, এক তরিকা আল্লাহর নবীর তরিকা ইসলাম, এক সংবিধান কোরআন সুন্নাহ, এক নবী এক আল্লাহকে মানার জন্য তৈরি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমলের তৌফিক দান, আমিন। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজকে মারকাজের এই জন্ম, আমরা এই মারকাজকে করেছি মূলত একটা বড় দাওয়াতের কাজ করার জন্য। আমাদের উদ্দেশ্য ছিল একটা এরকম জমি খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহ আমাদের এই যে ভাইকে আপনি দেখতে পাচ্ছেন, উনি চোখে দেখেন না, দৃষ্টি প্রতিবন্ধী, চক্ষুর আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করি, এই ভাই আমাদের নিঃশর্ত ভাবে, নিজের কোন নামের জন্য না, তিনি আল্লাহর আসতে, এবং তার এক বোন, উনি দিয়েছেন দুই কাঠা, ওনার এক বোন দিয়েছেন এক কাঠা, ওই বোনেরও একই অবস্থা, বসে আমাদের কোন নাম দাম দরকার নাই। আমরা সেজন্য আমার কাজের নামে করে নিয়েছি। আল্লাহ তারা আমাদেরকে ছোট্ট একটা মসজিদ করার তৌফিক দান করেছেন। একদিকে আমরা এটা বুঝি যে এত বড় শহরে সিনেমা হল করার জন্য জায়গা মেলে, নাট্যমঞ্চ তৈরি করার জায়গা মেলে, গানের দল করার জন্য জায়গা মেলে, ছায়ানটের জায়গা মেলে, কিন্তু আল্লাহর দিনে শহীদ দাওয়াত দেওয়ার জন্য কোন মারকাজে জায়গা মেলে না। এই জন্য এই বাহিরে আসতে, তারপর আল্লাহ তাআলা শুকরিয়া লাইং শাকার তুম লাজিদান্নাকুম, আল্লাহ তারা বলছেন তোমরা যদি আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করো আমি অবশ্যই অবশ্যই তোমাদের নেয়ামত বৃদ্ধি করে দিব। আল্লাহ তারা আমাদেরকে একটু ছোট্ট জায়গা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা এখানে চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর সহিহ দাওয়া দেওয়ার জন্য। আমাদের পরিকল্পনা আছে মাদ্রাসা করা, ইনশাআল্লাহ আগামী রমজানের পর থেকেই পূর্ণাঙ্গ মাদ্রাসা হয়ে যাবে। আমরা এই জন্য আমাদের এই ভাইকে তার জমি আসার সামনে আমরা বলেছি আমাদের পাঁচ বছরের জন্য জমি দিয়ে দেওয়ার জন্য আমরা ঘর করি ইনশাআল্লাহ। এখানে হেফজখানা থাকবে, জামাত খানা থাকবে, এবং আমাদের অলরেডি মার্কাজ চলতেছে, এখানে একটা মাদ্রাসা চলছে। আপনারা জানেন আমাদের মার্কাজের অধীনে একটা দারুল ইফতা আছে, এই দারুল ইফতা মূলত অন্য দারুল ইফতার মতো না, এই দারুল ইফতার করার টার্গেট হচ্ছে এখান থেকে একদল দায়ী তৈরি করা, তাওহীদ বলি দাওয়ী, যারা আধুনিক শিক্ষার এগুলো জানবে, এরা কম্পিউটার শিখে, ইংরেজি শিখে, যাতে করে যুগ উপযোগী দায়ী তৈরি হয়। সেই জন্য নতুবা নিছক বাংলাদেশের 300,000 মসজিদের সঙ্গে আর একটা মসজিদ তৈরি করা আমাদের মোটেও উদ্দেশ্য না, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসার সঙ্গে আর একটা মাদ্রাসা তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটা কেন্দ্রের দরকার ছিল, যেইখান থেকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, যেখানে কোন তাগুতি কমিটি থাকবে না, কারো কাছে জবাবদিহি করবে না, এরকম একটা নিঃস্বার্থ এবং নিঃশর্ত একটা জায়গা দরকার ছিল। সে জায়গা আলহামদুলিল্লাহ হয়ে গেছে অল্প হলেও, আমরা চেষ্টা করি এটাকে উপরে নেওয়ার জন্য। উপরে তো আল্লাহর আসমান পর্যন্ত খালি আছে কিনা, নিচে অল্প উপরে কি আছে? অনেক দোয়া করে আপনারা ইনশাআল্লাহ যেন উপর পর্যন্ত চলে যায়। এই ছোট্ট জায়গায় আল্লাহ তারা অনেক কিছু করতে পারেন ঠিক কিনা? এই যে কয়দিনে মসজিদটা হয়ে গেছে, আল্লাহ তারা আপনাদের সাহায্যে, আপনারা সকলে কম বেশি সাহায্য করেছেন, আমরা চেষ্টা করেছি, আল্লাহ তারা আমাদের কবুল করুন, এদিন আপনারা দোয়া করবেন। আর আমি এতক্ষণ পর্যন্ত যে কাজ কথা বললাম, আমাদের নতুন সিডি বের হয়েছে এই দীর্ঘ এক বছরের, যে গত জুমা পর্যন্ত সিডি বের হয়েছে, এগুলো আপনারা নিয়ে যাবেন, মানুষকে বক্তব্য শুনে আপনারা আমাদের কাজ করতেন। আমি জানি সারা বাংলাদেশে তাওহীদের দাওয়াত চলছে, আপনারা অনেক মেহনত করেন, আজকে অনেক জায়গা থেকে আসছেন কষ্ট করে, মূলত এই সবকটা দেওয়ার জন্যই আপনাদের এটা কর্মসূচি। এখন আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করা, যেখানে থাকি সেখানে দাওয়াত দেবো কার জন্য? অনেকে জিজ্ঞেস করে আপনার দলের নাম কি, আমাদের দল লাগবে না, আমরা কাজ করি কার জন্য? এরকম কাজ করতে করতে আমরা, আমাদের একজন আমির থাকবে, কি থাকবে? একজন আমির থাকবে, আমরা তার অধীনে চলে আসবো, আমির সুরা দ্বারা পরিচালিত হবে, তার দ্বারা থাকবো। কিন্তু এর মানে এই না যে আমাদের একটা দল তৈরি করবো আর আমি মরলে পরে আর একটা তৈরি তৈরি হবে, এরকম নাকি? আমরা কাজ করবো কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ইসলামের কাজ করব, ইসলামের আমরা খাদেম, আমাদের আর কোনো দল নাই, আমাদের কোরআনে দাওয়াত দিব, এজন্য দলের দরকার নাই। আপনারা দাওয়াত থাকেন, ইনশাআল্লাহ দাওয়াত দিতে দিতে আমরা যদি ইনশাআল্লাহ দেখি বাংলাদেশে একদল যুবক তৈরি হয়েছে যারা সত্যিকারে আল্লাহর জীবন দেওয়ার জন্য, ইরানে দেখেন নাই, ইরানে একজন খমিনী, সেই খমিনী কিছু শিষ্য তৈরি করেছিল, আমি শিয়াদের তারিফ করছি না, শিয়া আমার দৃষ্টিতে মুসলমান না, তারপরেও তাদের পদ্ধতি যারা ছিল এই ওদের মধ্যে ইমামত আছে, ওরা ইমাম এর গুরুত্ব বুঝেছে, ইমাম খমিনী কয়েকটা ছাত্র তৈরি করলো, ইমাম তৈরি করলো, ইউনিভার্সিটিতে ঢুকে গেছে এরা, এরপরে যখন আন্দোলন শুরু হলো খমিনীকে দেশ থেকে বের করে দিল, তাদের কি বন্ধ করতে পেরেছে? বন্ধ পেরে নাই। এরপরে শেষ পর্যন্ত যখন নাকি রাজপথে নেমে আসলো, তখন দেখা গেল শাহের রেজা শাহ পাহলভি সৈনিকেরা ট্যাঙ্ক দিয়ে এই মেন অগ্নি পরে তারা ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে মহিলারা, আমি দেখেছি ভিডিওতে, আমি দেখেছি মহিলারা ওই রেজা শাহ পাহলভির সেনাদের ট্যাঙ্কের উপর ফুল ছুঁড়ে মেরেছে আর বলছে শাহের সৈনিকেরা তোমরা আমাদেরকে শহীদ করে দিচ্ছ, আমরা জান্নাতে চলে যাচ্ছি, আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করলাম, তোমরা আমাদের সন্তান, আমরা তোমাদের মা, আমরা তোমাদের ট্যাঙ্কের তলে জান দিচ্ছি, কিয়ামতের মাঠে আমরা শহীদের কাতার উঠবো, তোমরা তওবা করো নতুবা তোমরা ফেরাউনদের কাতার উঠবে। এই বলে যখন ধিক্কার দিচ্ছে মেয়ে লোকেরা, সৈনিকেরা তখন সারেন্ডার করলো, বলে আমরা আর একটা মানুষকে মারতে পারবো না। রেজা শাহ পাহলভি বুঝতে পারলো তার পায়ের তলা মাটি চলে গেছে, তার প্রভু আমেরিকার কাছে সাহায্য চাইল, উড়াইয়া নিয়ে চলে গেল, ঠিক কিনা? শিয়া তারা তাদের মতবাদ কায়েম করলো, একটা শিয়া মতবাদ কায়েম করার জন্য যে আন্দোলন করতে পারে এরকম জান দিতে পারে, আমরা তৈরি আছি ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশে এরকম যদি একটা জনগোষ্ঠী তৈরি করতে পারি যে জনগোষ্ঠী কোরআনের জন্য জান দিবে, কিসের জন্য জান দিবে? কোন দলের জন্য না, কোন ব্যক্তির জন্য না, কোন তরিকার জন্য না, তো সেদিন ইনশাআল্লাহ এই দেশের তাওহীদ জনগণ তাদের সাহায্য করবে, ঠিক কিনা? এই জন্য তাওহীদের দাওয়াত ব্যাপকভাবে চালাতে হবে, আমরা কাজ করবো আল্লাহ নবীর তরিকা চলতে থাকবো, আমরা দুই দিনে দিন কায়েম করবো এমন কোন পরিকল্পনা আমাদের নাই, যারা হুট করে দিন কায়েম করতে চান তাদেরকে আমি পরিষ্কার বলে দেই, এক ইহুদিরা একটা পরিকল্পনা করবে 100 বছর নিয়ে। আমাদের মনে রাখতে হবে এই শিরিকের সমাজকে, এই বেদাতের সমাজকে পরিবর্তন করতে হলে হুট করে পরিবর্তন সম্ভব না, আমাদেরকে কাজ করতে হবে। আপনারা সব জায়গায় সে কাজ চালিয়ে যাবেন, তাওহীদের দাওয়াত পেশ করেন, ইমানের দাওয়াত দেন, ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে মুমিন মুওয়াহিদ তৈরি হলে তারা আল্লাহর জন্য জান দিতে তৈরি হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করে নেন। আপনারা এই সিডিগুলো বইগুলো আমি যে বয়ন করলাম এগুলো বইতে আছে, ওগুলো নিয়ে যাবেন, ওই বইয়ের থেকে দার্স দিবেন, একটু সংক্ষেপে দোয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন, এই মসজিদের জন্য যে জমি দিলেন আল্লাহ তালা তাদের কবুল করেন, আমিন। আল্লাহ তালা তাদের জান মাল ইজ্জত আপনার হেফাজত করেন, আমিন। আল্লাহ তালা তাদের ভাই বোনদের মধ্যে মিল মহাব্বত কায়েম করে দেন, আমিন। তাদের সমস্ত সমস্যাগুলো দূর করে দেন, আমিন। আজকে যে ভাইরা এই মাহফিলকে সফল করার জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করে কাজ করে, আমার মার্কাজের ছাত্ররা সহ আমাদের অনেক ভাইরা, আল্লাহ তারা তাদের সকলকে এই মাহফিলকে কেন্দ্র করে সত্যিকার মুওয়াহিদ হয়ে শিরিক মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনারা তারা এই পর্যন্ত অংশগ্রহণ করলেন, শ্রোতা হয়ে বসে রইলেন, আল্লাহ তারা আপনাদের সকলকে এই সিলায় কেয়ামতের মাঠে আরো শের তলে বসার তৌফিক দান করেন, আমিন। যে মা বোনরা এত কমি কষ্ট করেছেন, মা বোনদেরকে বলো আপনারাও আল্লাহর কাছে দোয়া করি, আমরা আল্লাহ যেন আপনাদেরকেও কবুল করেন, আমিন। আপনারা যেন সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হাফসা, আয়েশা, খানসা রাদিয়াল্লাহু আনহা এরকম মহিলা হয়ে এই যুগেও আপনারা সন্তানদেরকে সেই সাহাবীদের মতো দিনের জন্য তৈরি করতে পারেন, সেই তৌফিক দান করেন, আমিন। মহিলাদের সমস্ত হাজতগুলো আল্লাহ তারা গায়বী খাজানা পূরণ করেন, আমিন। স্বামী স্ত্রী মহাব্বত মিল মহাব্বত কায়েম করেন, আমিন। আল্লাহ তারা আমাদের সকলের তৌফিক দান করুন।